إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وخير الأمور عوازمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار সকল প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে নিবেদিত। আমরা কেবলমাত্র তারই প্রশংসা করি, তার কাছে সাহায্য কামনা করি। আমরা আমাদের নফসের সকল প্রকার অনিষ্টতা থেকে তার কাছে পানা চাই। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোন ইলাহ নেই, কোন মাবুদ নেই, তিনি এক ও একক, তার কোন শরীক নেই। আমি আরো সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল এবং তার বান্দা। অতঃপর সবচেয়ে সত্য কথা আল্লাহর কথা, আল্লাহর কালাম। সবচেয়ে খারাপ জিনিস হচ্ছে ইসলামের ভিতরে নব আবিষ্কৃত ইবাদত। আর যা কিছু ইবাদত রূপে নব আবিষ্কৃত সবগুলোই বিদআত। যত বিদআত সবগুলো গোমরাহী, আর সকল গোমরাহীর পরিণতি জাহান্নাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহ ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ইমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো যেভাবে তাকে ভয় করা উচিত। ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আর খবরদার, তোমরা মৃত্যুবরণ করো না মুসলিম অবস্থা ছাড়া। আলে ইমরান 3 নম্বর সুরার 102 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। হে মানব সকল, তোমরা ভয় করো তোমাদের রবকে, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন একই নফস থেকে, একটা নফস থেকে যিনি তোমাদের সকলকে সৃষ্টি করে। অখলাকা মিনহা কাউজাহা, আর তা থেকে সৃষ্টি করেছেন তার স্ত্রীকে। অদাসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসাআ, এবং তাদের থেকে ছড়িয়ে দিয়েছেন বহু পুরুষ ও নারী। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম, যার মাধ্যমে তোমরা একে অপরের কাছে যাচনা করো। ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। সূরা নিসা 4 নম্বর সূরার 1 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কূলু কওলান সাদীদা। হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সঠিক কথা বলো। ইয়ুসলিহ লাকুম আমালাকুম, তিনি তোমাদের আমল আচরণ সংশোধন করবেন। ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, এবং তোমাদের পাপসমূহ ক্ষমা করবেন। ওয়ামান ইয়ুতিল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আর যে কেউ আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে, সে অবশ্যই মহা সাফল্য অর্জন করবে। সূরা আহজাব 33 নম্বর সূরার 70-71 নম্বর আয়াত। আজকে আমাদের আয়োজন ওই সকল লোকদের জন্য যাদের সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাযীনা ইস্তামিউনাল কওলা ফায়াত্তাবিউনা মা আহসানা, যারা মনোযোগ সহকারে কথা শুনে, ইস্তামিউনা মনোযোগ সহকারে কথা শুনে, ফায়াত্তাবিউনা মা আহসানা, অতঃপর তার মধ্য থেকে যা উত্তম তার অনুসরণ করে, উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেদায়েত দান করেন, উলাইকাহুম উলুল আলবাব, আর তারাই হচ্ছে বুদ্ধিমান। সূরা জুমার 39 নম্বর সূরার 18 নম্বর আয়াত। আমাদের আজকের আয়োজন সে সকল লোকদের জন্য যারা কোরআন এবং সুন্নাহর ডাকে সাড়া দেয় আর বলে, সামিআনা ওয়া আতাআনা, আমরা শুনলাম মানলাম। সূরা নূর 24 নম্বর সূরার 51 নম্বর আয়াত। আমাদের আয়োজন সে সকল লোকদের জন্য যারা কোরআনকে বুঝার জন্য গবেষণা করে, যারা বলে না কোরআন বুঝার জন্য 15টা এলেমের দরকার, এরকম শর্ত আল্লাহ দেননি, আল্লাহর রাসূল দেননি, বরং আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআনা লিযিক্রি ফাহাল মিন মুদ্দাকির, আমি তো কোরআনকে সহজ করে দিয়েছি, আছে কোন উপদেশ গ্রহণকারী? সূরা সামার 54 নম্বর সূরার 17, 22, 32, 40 চার জায়গায় আল্লাহ তাআলা একই কথা বলেছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআনা লিযিক্রি, আমি কোরআনকে বুঝার জন্য সহজ করে দিয়েছি, কোরআন থেকে উপদেশ গ্রহণ করার জন্য সহজ করে দিয়েছি, আছে কোনো ব্যক্তি উপদেশ গ্রহণ করার? যারা কোরআন থেকে উপদেশ গ্রহণ করে তাদের জন্য আমাদের আয়োজন, যারা বিরোধপূর্ণ বিষয়ে কোরআনের অনুসরণ করে রাসূলের সুন্নাহ থেকে সমাধান নেয়, যাদের সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, যদি তোমরা কোনো বিষয়ে বিবাদিত হও, বিতর্ক দেখা দেয়, তোমরা ওটা আল্লাহ এবং আল্লাহর রাসূলের কাছে ফেরত দাও। আল্লাহর কাছে ফেরত দাও মানে হচ্ছে কোরআনের সঙ্গে মিলাও, রাসূলের কাছে ফেরত দাও মানে হচ্ছে রাসূলের সহি হাদিসের সঙ্গে মিলাও। যার তা মিলবে তার তা মানা যাবে, যার তা মিলবে না মানা যাবে না। এ কথা বলা হয় নাই? বড় বড় পীর সাহেবগণ কি বলেন, বড় বড় আলেমগণ কি বলেন, বরং যেই বলুক না কেন, কোরআন এবং সুন্নার সঙ্গে মিলাও, যার তা মিলবে তার তা মেনে নিবে। সূরা নিসা 59 নম্বর আয়াত। আমাদের আজকে আয়োজন ওই সকল লোকদের জন্য যাদের পরিচয় কোরআনে বলা হয়েছে, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, এতো তোমাদের পিতা ইব্রাহিমের দিন, তিনি তোমাদের নাম রেখেছেন মুসলিম। সূরা ইব্রাহিম 22 নম্বর সূরার 78 নম্বর আয়াত। আমাদের আয়োজন সে সকল লোকদের জন্য যারা নিজেদেরকে মুসলিম পরিচয় দেয়, আর কোনো পরিচয় তাদের নেই, না হানাফি না সাফি না মালিকি না হাম্বলি না কিস্তি না কাদেরি না রক্ষাবন্দি না মুজাদ্দিদি না শিয়া না মুরজিয়া না জাহমিয়া না মুতাজিলা না কাদরিয়া না জাবরিয়া না রাফিদি না খারিজি, যাদের পরিচয় মুসলিম। কোরআন বলছে ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলা আল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন, ওই ব্যক্তির চেয়ে ভালো কথা আর কার হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে, আহ্বান করে কার দিকে? কোন দলের দিকে নয়, কোন ব্যক্তির দিকে নয়, দাআ ইলা আল্লাহ, আল্লাহর দিকে মানুষকে আহ্বান করে। ওয়া আমিলা সালিহান, এবং নিজে নেক আমল করে। ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন, এবং সে বলে আমি একজন মুসলিম। সূরা ফুসসিলাত 41 নম্বর সূরা 33 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত্যু পর্যন্ত মুসলিম থাকতে বলেছেন। আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খবরদার তোমরা মুসলিম অবস্থা ছাড়া অন্য কোন অবস্থায় মৃত্যুবরণ করো না। তাহলে আমাদের মিল্লাতের নাম ইসলাম, আমাদের নাম মুসলিম, দুনিয়ায় পরিচয় আমাদের মুসলিম, মৃত্যুবরণ করতে হবে মুসলিম হিসেবে, আর কবরে গেলে যে প্রশ্ন হবে মা দিন উকা তোমার দিন কি, সেখানেও বলতে হবে দিন আল ইসলাম, আমার দিন হচ্ছে ইসলাম, আর কোনো পরিচয় নেই। আমাদের আজকের আয়োজন সে সমস্ত লোকদের জন্য যারা বিশ্বাস করে হেদায়েতের মালিক আল্লাহ। সূরা কাসাস 28 নম্বর সূরা 56 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, হে নবী আপনি যাকে পছন্দ করবেন, আপনি যাকে ইচ্ছে করবেন তাকে হেদায়েত দিবেন, এ ক্ষমতা আপনার নেই। ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশাউ, বরং আল্লাহ তাআলা যাকে ইচ্ছে করেন তাকে হেদায়েত দান করেন। ওয়াহুয়া আ'লামু বিল মুহতাদিন, তিনি সবচেয়ে ভালো জানেন হেদায়েত কে পাবে। সূরা কসাস 28 নম্বর সূরার 56 নম্বর আয়াত। আর যারা আল্লাহর পথে চেষ্টা করবে আল্লাহ অবশ্যই তাদের হেদায়েত দান করবেন। সূরা আনকাবুত 29 নম্বর সূরার 69 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা নিশ্চয় যারা আমার পথে সর্বাত্মক প্রচেষ্টা চালায় আমি অবশ্যই আমার পথ তাদেরকে দেখাবো, আমার পথে তাদেরকে পরিচালিত করব। আমাদের আজকের আয়োজন ওই সমস্ত লোকদের জন্য নয় যাদের সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا إِلَى مَا أَنزَلَ اللَّهُ وَإِلَى الرَّسُولِ, যখন তাদেরকে বলা হয় আসো আল্লাহর নাযিলকৃত কিতাবের দিকে এবং আল্লাহর নবীর দিকে চলে আসো, তারা বলে قَالُوا حَسْبُنَا مَا وَجَدْنَا عَلَيْهِ آبَاءَنَا, আমাদের জন্য ওটাই যথেষ্ট যার উপরে আমাদের বাপ দাদাকে পেয়েছি, পূর্বপুরুষদের পেয়েছি। সূরা মায়দা 5 নম্বর সূরার 104 নম্বর আয়াত। এই লোকগুলোর জন্য আমাদের আয়োজন নয়, আমাদের আয়োজন নয় তাদের জন্য যাদের সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আফারাআইতা মানিত্তাখাযা ইলাহাহু হাওয়াহু, তুমি কি ওই লোকগুলোকে দেখনি যারা নিজের প্রবৃত্তিকে নফসকে ইলাহ বানিয়েছে, আল্লাহর যেমন আনুগত্য করা হয় তারা তাদের নফসের আনুগত্য করে তাদের নফসকে ইলাহ বানিয়েছে। সূরা জাফিয়া 45 নম্বর সূরা 23 নম্বর আয়াত। আমাদের আয়োজন ওই লোকদের জন্য নয় যারা তাদের পীর বুজুর্গদেরকে আল্লাহর পরিবর্তে শরিয়াত দাতা বিধান দাতা রব বানিয়েছে। কোরআন তাদের সম্পর্কে বলেছে ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবান মিন দুনিল্লাহ, তারা আল্লাহকে ছেড়ে দিয়ে তাদের পণ্ডিতগণ আলেমগণ আর সংসার বিরাগী বৈরাগী পীর মুর্শিদদেরকে আল্লাহর পরিবর্তে রব বানিয়েছে। সূরা তাওবা 9 নম্বর সূরার 31 নম্বর আয়াত। আমাদের আয়োজন ওই সমস্ত লোকদের জন্য নয় যারা কোন নেতা নেত্রীর আদর্শকে জীবনের বড় আদর্শ বানিয়েছে আর কেয়ামতে বলবে অকালু রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা, হে আমাদের রব, আমরা আমাদের বড়দেরকে বড় ভাইদেরকে আর আমাদের নেতা নেত্রীদেরকে আনুগত্য করেছি, তারা আমাদেরকে পথভ্রষ্ট করেছিল, রব্বানা আতিহিম দিফাইন মিনাল আযাব, হে আমাদের রব তুমি আজকে ওদেরকে ডবল শাস্তি দাও, ওয়াল আনহুম লানান কাবীরা, আর তাদেরকে একেবারে অভিশাপ দিয়ে শেষ করে দাও। এরকম যারা নেতা নেত্রীদের আনুগত্য করে তাদের জন্য এই আয়োজন নয়, আমাদের আয়োজন তাদের জন্য নয় যারা বলে সামিয়না ওয়া আসাইনা, শুনলাম মানলাম না। সূরা নিসা 46 নম্বর আয়াত। আমাদের আয়োজন ও সমস্ত লোকদের জন্য নয় যারা যথেষ্ট ইবাদত করে রাত জেগে ইবাদত করে কান্নাকাটি করে দিনভর সিয়াম রাখে অথচ পরিণতি জাহান্নাম। কোরআন যাদের সম্পর্কে বলেছে হুল হাল উনাব্বিউকুম বিল আখসারিনা আমালা, বলো আমি কি তোমাদেরকে বলবো তাদের সম্পর্কে যারা আমলের দিক থেকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত, আল্লাযীনা দাল্লা সাইয়্যুহুম ফিল হায়াতিদ দুনিয়া, যাদের দুনিয়ার জীবনে তাদের সমস্ত আমল বরবাদ হয়ে গেছে, অহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইয়াহসিনুনা সুনা, অথচ তারা মনে করে খুব ভালো নেক আমল করছে। সূরা কাহাফ 18 নম্বর সূরার 103 এবং 104 নম্বর আয়াত। পরিশিষ্ট আহ্বান قل يا أهل الكتاب تعالوا إلى كلمة سواء بيننا وبينكم هي كتاب অনুসারীরা যারা আসমানি কিতাবে বিশ্বাস করো আমি তোমাদের আহ্বান করছি তাআলাও আসো, ইলা কালিমাতিন এমন একটা কথায় আমরা একত্র হই, সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম, যা আমাদের মাঝে আর তোমাদের মাঝে সমান। সে কথা কি? আল্লাহ না'বুদু ইল্লাল্লাহ, আমরা এক আল্লাহ ছাড়া অন্য কারো আনুগত্য করব না। ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, আত্মীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে, ব্যাংকে, আদালতে, ব্যবসা বাণিজ্যে, আমরা কোথাও আল্লাহ না'বুদু ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া কারো আনুগত্য করব না। ওয়ালা ইয়াত্তাখিযু বা'দুনা বা'দান আরবাবান মিন দুনিল্লাহ, আর আমাদের মধ্যে আমরা একে অপরকে আল্লাহর পরিবর্তে রব বানাবো না। ফাইন তাওয়াল্লাউ, যদি তারা মুখ ফিরিয়ে নেয়, ফাকুলু শাহাদু বিআন্না মুসলিমুন, তাহলে তোমরা তাদের জানিয়ে দাও যে আমরা মুসলিম। এই ভূমিকার মাধ্যমে আজকে আলোচনা শুরু হচ্ছে শেষ সিয়াম। আপনারা যারা মাদ্রাসায় পড়ার সুযোগ পাননি অথচ কোরআন ও হাদিসের এলেম অর্জন করা সকলের জন্য ফরজ, আল্লাহ তাআলা বলেছেন ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি জেনে নাও আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, এলেম অর্জন করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তালাবুল ইলমে ফরিযাতুন আলা কুল্লি মুসলিম, প্রতিটি মুসলিমের জন্য ইলমে দ্বীন অর্জন করা ফরজ। সেই ফরিজা আঞ্জাম দেওয়ার জন্যই আজকে যারা মাঠে ময়দানে কাজ করছেন, বিভিন্ন সময় মাসআলা মাসায়েলের জন্য আপনাদেরকে ধর্ণা দিতে হয় এক শ্রেণীর কিছু নামধারী আলেমের কাছে, আর তারা মানুষকে বিভ্রান্ত করে। এই সমস্যা সমাধানের জন্য আমাদের আয়োজন ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ার ইসলামিক এডুকেশন, ইসলামিক শিক্ষার উপরে একটা ডিপ্লোমা কোর্স, একদিন ব্যাপী একটা ক্লাস, যার মাধ্যমে এক একটা বিষয়ে সংক্ষিপ্ত আকার আলোচনা করে একটা কিতাব দিয়ে দেওয়া হবে, যেটা পড়লে পরে ওই বিষয়ের প্রয়োজনে এলেম আপনাদের কাছেই থাকবে। আজকে তার প্রথম ক্লাস শেখাচ্ছিলাম। এই মোবাইল করে সরে এখান থেকে, রিং করতে এখান থেকে, মোবাইল বন্ধ করে দেন, রিং করতে সরে এখান থেকে। শাহরু রমাদান, রমজানের মাস ইসলামের গুরুত্বপূর্ণ একটি মাস, ইসলামের পঞ্চ বেনার একটি বেনার সম্পর্ক সিয়ামের সাথে। রিং করতেছো দেখুন, হচ্ছে বনাচ্ছি এ মাসেই কোরআন নাজিল হয়েছে, এ মাসেই রয়েছে লাইলাতুল কদর যা হাজার মাসের চেয়ে উত্তম, এ মাসেই খুলে দেওয়া হয় জান্নাতের দরজা সমূহ, এ মাসে বন্দী করে দেওয়া হয় শয়তানকে, অসংখ্য পাপীদেরকে মুক্তি দেওয়া হয় এ মাসে। এটি দোয়া কবুলের মাস, এটি তওবার মাস, এটি জিকির আজকার তাসবিহ তাহলিলের মাস, সহমর্মিতার মাস, আত্মসংযমের মাস, এটি জিহাদের মাস। এ মাসে সংঘটিত হয়েছিল ঐতিহাসিক বদর যুদ্ধ বা মক্কা অভিযানের মতো গুরুত্বপূর্ণ জিহাদ। এ মাসে ফরজ করা হয়েছে সিয়াম, যা ইসলামের পঞ্চবেনার একটি, যে সিয়ামের পুরস্কার দিবেন স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই সিয়ামকে যথাযথভাবে পালন করার জন্য প্রয়োজন যথাযোগ্য এলেন, এই জন্যই ফিকহুস সিয়াম। সিয়াম শব্দটি সাওম শব্দের বহুবচন, সাওম অর্থ হচ্ছে কোনো কিছু থেকে বিরত থাকা, সাধারণ অর্থে বিরত থাকা। আপনি কিছুক্ষণ কথা না বলে বিরত রইলেন, শাব্দিক অর্থে সাওম হয়ে গেছে। মূর্তির সামনে কিছুক্ষণ গিয়ে নীরবে দাঁড়িয়ে থাকলো, এক মিনিট নীরবতা, শাব্দিক অর্থে সাওম। দলিল কোরআনে বলা হয়েছে সূরায়ে মারিয়াম 26 নম্বর আয়াত, ফাইম্মা তারাইন্না মিনাল বাশারি আহাদান, তুমি যদি কোনো মানুষকে দেখতে পাও, ফাকুলি ইন্নী নাযারতু লিরহমানি সাওমান ফালান উকাল্লিমা লিয়াওমা ইনসিয়া, আমি দয়াময় রহমানের উদ্দেশ্যে সাওম মানত করেছি, আমি কারোর সঙ্গে কথা বলব না। মারিয়ামের কাহিনী। এখানে সাওমান শব্দটি কথা না বলার অর্থে, বিরত থাকার অর্থে ব্যবহার করা হয়েছে। ইসলামের পরিভাষায় সাওম কাকে বলে? যাকে আমরা রোজা বলি, এটার ইসলামিক পরিভাষা হচ্ছে সাওম। আমরা ইসলামিক পরিভাষা ব্যবহার করব, এটা এ জাতির দুর্ভাগ্য, ভারতবর্ষের মুসলিম জাতির জন্য দুর্ভাগ্য। তারা কোরআন এবং হাদিসের পরিভাষাকে পরিবর্তন করে অগ্নি পূজকদের পরিভাষা গ্রহণ করেছে। নামাজ অগ্নি পূজকদের ইবাদতের নাম, রোজা ইসলামের কোনো পরিভাষা নয়। আমরা সালাতকে বানিয়েছি নামাজ, সিয়ামকে বানিয়েছি রোজা, আল্লাহকেও তো ছাড়ি নাই, তাকে বানিয়েছি খোদা। অথচ কোরআন কি বলছে, পরিষ্কার আয়াত, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আল্লাহর রয়েছে অনেক নাম, সুন্দর সুন্দর নাম, আল আসমাউল হুসনা, সুন্দর সুন্দর নাম, ফাদউহু বিহা, অতএব তোমরা আল্লাহকে ওই নামে ডাকো যে নামে আল্লাহ নিজের নাম নিজে রেখেছেন, ওই নামে ডাকো। আপনার নাম আপনার আব্বা রেখেছেন আব্দুর রহমান, একজনে ডাকা শুরু করলো বল্টু মিয়া, আপনি খুশি হবেন না বেজার হবেন? আপনার নাম চেঞ্জ করলে পরে আপনি অসন্তুষ্ট হন, আর আল্লাহ যিনি নিজের নাম নিজে রেখেছেন আর ওই নামে ডাকতে বলেছেন, তার নাম বদলে দিয়ে বললাম খোদা, এটা আল্লাহর উপরে জুলুম করা হচ্ছে। আমরা এই জন্য সাওম ব্যবহার করছি। ইসলামের পরিভাষায় সাওম কাকে বলে? আল ইনসাকু আনিল মুফাত্তিরাতি মিন তুলুইল ফজর ইলা গুরুবিশ শামস মানিয়াত, আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে আল্লাহর হুকুম পালার নিয়ত করে সুবহে সাদেক থেকে শুরু করে সূর্য ডুবা পর্যন্ত সিয়াম ভঙ্গের কারণ সমূহ থেকে বিরত থাকার নামই হচ্ছে সাওম। সিয়াম ভঙ্গের মূল কারণ হচ্ছে খানা পান করা, স্ত্রী সহবাস করা। এই সিয়াম ভঙ্গের কারণ সমূহ থেকে সুবহে সাদেক থেকে সূর্য অস্ত পর্যন্ত বিরত থাকাকে বলা হয় সাওম। এখন একজন লোক ডাক্তার তাকে খানা খেতে নিষেধ করেছে, তাই বিরত আছে, এটাকে সাওম বলা যাবে? কেন? এখানে মান নিয়ত নেই, নিয়ত নেই। এই জন্য যে কোনো ইবাদতে নিয়ত করা শর্ত। সুবহে সাদেক থেকে সূর্য অস্ত পর্যন্ত মুফাত্তিরাত বা সিয়াম ভঙ্গের কারণ থেকে বিরত থাকার নাম যে সিয়াম, এর দলিল কোরআনে আছে। সূরায়ে বাকারা 2 নম্বর সূরার 187 নম্বর আয়াতে বলা হয়েছে, ফাল আনা বাশিরুহুন্না ওয়াবতাগু মা কাতাবাল্লাহু লাকুম ওয়াকুলু ওয়াশরাবু, তোমরা খাওয়া দাও পান করো, কতক্ষণ পর্যন্ত? হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খায়তুল আবিয়াদু মিনাল খায়তিল আসওয়াদ, মিনাল ফজর, তোমরা খাও এবং পান করো, কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত কালো রেখা থেকে সাদা রেখা স্পষ্ট না হয়ে যায়, তার মানে সুবহে সাদেক, সুবহে কাযিব থেকে, রাতের অন্ধকার থেকে সুবহে সাদেকের আলো স্পষ্ট না হওয়া পর্যন্ত তোমরা খানা পিনা করতে পারো। সূরা বাকারা 187 নম্বর আয়াত। এবারে আমরা সিয়ামের বিধান সম্পর্কে কোরআন থেকে জানব। সিয়াম ইসলামের পঞ্চবেলার একটি এবং ইসলামে তাকে ফরজ করা হয়েছে। কোরআনের সূরা বাকারা 2 নম্বর সূরার 183 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, হে ইমানদারগণ, তোমাদের উপরে সিয়াম ফরজ করা হয়েছে যেমনি ভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্বের লোকদের প্রতি, যাতে তোমরা মুত্তাকি হতে পারো, তাকওয়া অবলম্বন করতে পারো। ইয়াতে স্পষ্ট করে দিয়েছে সিয়াম আল্লাহর পক্ষ থেকে ফরজকৃত ইবাদত। এছাড়া কোরআনের সূরা বাকারা 2 নম্বর সূরার 185 নম্বর আয়াতে বলা হয়েছে, শাহর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, রমজান মাস হল সে মাস যে মাসে কোরআন নাযিল করা হয়েছে। হুদান লিন্নাস বাইনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, যার মধ্যে রয়েছে মানুষের জন্য হেদায়েত এবং সুস্পষ্ট নিদর্শনাবলী, ওয়াল ফুরকান এবং সত্য মিথ্যার মধ্যে পার্থক্য দানকারী। এরপরে বলছেন ফামান শাহিদা মিনকুম শাহরা, তোমাদের যে কেহ এই মাস পাবে ফালিয়া সমূহ সেজন্য অবশ্যই সিয়াম রাখে। এতে একটি জিনিস বুঝার মতো তা হচ্ছে শাহরু রমাদান আল্লাযি উনজিলা ফিহিল কোরআন, রমজানের এত গুরুত্ব কেন? আমরা যেমন আন্তর্জাতিক ভাবে অথবা জাতীয় ভাবে অনেক দিবস পালন করি, আন্তর্জাতিক শ্রম দিবস মে দিবস পালন করি, আন্তর্জাতিক ভাষা দিবস পালন করছি, মা দিবস পালন করে আরো কত দিবস পালন করে, এদেশে স্বাধীনতা দিবস, ভাষা দিবস, এগুলো কেন? এই 16ই ডিসেম্বর, 21শে ফেব্রুয়ারি, 1লা মে পৃথিবীর ইতিহাসে বহুবার এসেছে, বহুবার বিদায় নিয়েছে, পৃথিবীর কোন মানুষ তার খবর রাখার চিন্তাও করেনি, কিন্তু ওই দিবসে নির্দিষ্ট কোন ঘটনা ঘটে গেল, এরপর থেকে ওই দিনের মূল্য বেড়ে গেল, ঘটা করে উদযাপন করা হচ্ছে। ঠিক তেমনি ভাবে পৃথিবীর ইতিহাসে কত রমাদান এলো আর কত গেল পৃথিবীর কেউ খবর রাখারও প্রয়োজন মনে করেনি, কিন্তু যখন থেকে কোরআন নাযিল হয়ে গেল তখন থেকে রমজানের মর্যাদা বেড়ে গেল, রমজানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূল্য দিলেন। এটাই বলা হয়েছে সূরা বাকারার 185 নম্বর আয়াতে, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, রমজান মাস হচ্ছে সে মাস যে মাসে কোরআন নাযিল করা হয়েছে। সিয়াম ইসলামের পঞ্চমের আরেকটি, ইবনে ওমর থেকে বর্ণিত হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের ভিত্তি স্থাপন করা হয়েছে পাঁচটি জিনিস উপরে, বেনা ভিত্তি পিলা, সেই পাঁচটি হচ্ছে কি? আই ওয়াহিদাল্লাহ, একটা হচ্ছে আল্লাহর তাওহীদ, একত্ব সাক্ষীরা বজায় রাখা, যা আমরা বলি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মাধ্যমে, ওয়া ইকামিস সালাত, সালাত কায়েম করা, ইতায়ে যাকাত, যাকাত আদায় করা, ওয়া সিয়াম রমাদান, রমজানের সিয়াম আদায় পালন করা, ওয়াল হজ, এবং হজ করা। এখানে পাঁচটা পিলারের মধ্যে একটা পিলার হলো সিয়াম। পিলার বুঝতে হবে, এটা না বোঝার কারণে অনেক গন্ডগোল হয়ে যায়। আমরা যখন বলি যে আল্লাহর দিনের মধ্যে জিহাদ আছে, একদল মানুষ বলে না এটা তো পঞ্চ বেনার মধ্যে নাই, এরা আসলে বেনা বুঝে নাই। পঞ্চ বেনা মানে পাঁচটা পিলার, একটা বিল্ডিং এর জন্য আপনি পাঁচটা পিলার তৈরি করে রাখলেন, এটাকে বিল্ডিং বলা হয় না। বিল্ডিং হতে হলে ছাদের প্রয়োজন, দেয়ালের প্রয়োজন, দরজা জানালার প্রয়োজন, ঠিক এরকম ভাবে এই পাঁচটা পিলারের জন্য ছাদ আছে। হাদিসে সেটাকে বলা হয়েছে ছাদ হলো জিহাদ। কি? আলা আদুল্লুকুম আলা রাসিল আমরি ওয়া যারওয়াতিস সানামি যারওয়াতু সানামিল ইসলাম আল জিহাদ ফি সাবিলিল্লাহ। দয়ার সে বিষয় ভিন্ন পিলারটা বুঝাইলাম, এই পিলার মানে এই নয় যে এই পাঁচটা পিলারের নামই হচ্ছে ইসলাম, না, ইসলামের পাঁচটা পিলার, ইসলামের পূর্ণতার জন্য আরো কিছু রয়ে গেছে, যাই হোক সেই পিলারগুলোর মধ্যে একটা হচ্ছে সিয়াম, যা আজকে আমরা আলোচ্য বিষয়ে। হাদিসটা বলেন সহি মুসলিমের 19 নম্বর, সহি বোখারের 8 নম্বর, তিরমিজির 2609 নম্বর হাদিস। সিয়াম ফরজ হওয়ার ভাবসমূহ, সিয়াম আসলে রমাদান মাসে একবারই ফরজ হয়নি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম দিকে আশুরার সওম রাখার জন্য সাহাবীদের নির্দেশ দিলেন, যেহেতু এদিনটা ইহুদিরাও সিয়াম রাখত। আল্লাহ নবী যখন জানতে পারলেন যে ইহুদিরাও সওম রাখে, তখন বললেন যে আমি যদি বেঁচে থাকি আগামী বছর এই দশই মহরমের সাথে একদিন আগে নয় তারিখ সহ সিয়াম রাখবো। কিন্তু এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাতেন নেই, হাদিসটা আমাদের পরে আসছে একটু পরে। এরপরে প্রতি মাসের তিন দিন সিয়াম রাখতেন, সাহাবীদেরকেও রাখার নির্দেশ দিতেন। আইয়ামে বিয়্যাদ, তেরো চোদ্দ পনেরো, বিয়্যাদুন শব্দের অর্থ হচ্ছে আলোকিত। যেহেতু এই তিন দিনে রাতের বেলায় পুরো রাত্র চাঁদ থাকে, সেজন্য বলা আইয়ামে বিয়্যাদ, বিয়্যাদুন আলো। হাদিসে বলা হয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী থেকে বর্ণিত, কান রাসূলুল্লাহ জিলহজের নয় তারিখ এবং আশুরার দিবসে এবং প্রতি মাসে তিন দিন এবং সোমবার আর বৃহস্পতিবার সিয়াম রাখতেন। আবু দাউদ 2439, নাসাই 2415 নম্বর হাদিস। আশুরার সওম রমজানের সিয়াম ফরজ হওয়ার পরে ঐচ্ছিক হয়ে যায়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত হাদিস, তিনি বলেন কানাত তাসুম ইয়াম আশুরা ফিল জাহিলিয়া আন্না কুরাইশান, কুরাইশের লোকেরা জাহিলি যুগে আশুরার সিয়াম রাখত। সুম্মা আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসিয়ামি, অতঃপর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার সিয়াম রাখার জন্য হুকুম জারি করেন। হাত্তা ফরিদ রমাদান, এরপরে রমজান ফরজ হয়ে গেল। ওয়াকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান শা ফালিয়াসুমহু ওয়া মান শা আফতারা, যার মনে চায় সেজন্য আশুরার সিয়াম রাখে আর যার মনে চায় সেজন্য না রাখে, ভেঙে ফেলে। হাদিসটা বুখারীর 1893, মুসলিমের 2693, আবু দাউদের 2444, তিরমিজির 753, নাসায়ের 2370। এবারে বোঝা গেল এক পর্যায়ে সিয়াম ফরজ হল। সিয়াম ফরজ হয়ে যাওয়ার পরে কিছু সুযোগ ছিল, কিছু কঠিনও ছিল। প্রথম দিকে সিয়াম যখন রাখত, ইফতার করার পরে রাতে সালাতের এশার আগ পর্যন্ত যা খাও খাও, যদি এশার সালাত আদায় করে ফেলল অথবা ঘুমিয়ে পড়ল তাহলে আর কোনো কিছু খাওয়ার অনুমতি নেই। একেবারে পরের দিন ইফতার করা পর্যন্ত তাকে এ অবস্থা থাকতে হবে। এটা ছিল দ্বিতীয় ধাপে। আপনারা তাফসীর ইবনে কাসীরের প্রথম খণ্ডের 150 পৃষ্ঠায় দেখবেন লেখা আছে বিষয়টা, যে এরকম ভাবে ইন্নামা ইয়াহিল্লু লাহুল আকলু ওয়াস শুরবু ওয়াল জামা ইলা সালাতিল ইশা আও ইয়ানামু ক্বাবলা যালিক, এশার সালাত পর্যন্ত বা ঘুমিয়ে যাওয়ার আগ পর্যন্ত এই খাওয়া দাওয়া স্ত্রী সহবাসের পারমিশন ছিল। যদি কেউ ঘুমিয়ে গেল অথবা স্ত্রী সব খাওয়া দাওয়া করে ফেলল আর ঘুমিয়ে গেল বা ইশা করে ফেলল, তাহলে আর তার খাওয়া দাওয়ার কোনো অনুমতি ছিল না। এটা উম্মতের জন্য কঠিন ছিল। একটা হাদিস দেওয়া আছে, আপনারা পড়ে নেবেন। আবু শেরমা নামে একজন সাহাবি সারাদিন কাজকর্ম করে, কাইস ইবনে শেরমা ক্লান্ত, সিয়াম অবস্থায় স্ত্রীকে বললেন সন্ধ্যার সময় যে খাবার কিছু আছে, বলে না কিছু নেই, তবে তোমার জন্য তৈরি করে নিয়ে আসছি, তুমি একটু অপেক্ষা করো। উনি তৈরি করতে গেলেন, এদিকে এসে ক্লান্ত মানুষ ঘুমিয়ে পড়লো, আর ঘুমিয়ে পড়লে তো আর খাওয়ার সুযোগ নেই। স্ত্রী এসে দেখলেন যে লোকটা ঘুমিয়ে গেছে, বলেন আফসোস তোমার জন্য, তুমি বঞ্চিত হলে। পরের দিন দুপুরে সে বেহুশ হয়ে পড়ে। বিষয়টা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জানানো হলো, এক ঘটনা যেটা এই হাদিসে আছে। আর এক ঘটনা ঘটল ওমর ইবনে খাত্তাবের, তিনি রাতের বেলায় স্ত্রী সহবাস করে ফেললেন, এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, যেটা পরে হাদিসটা দেখবেন আপনারা, দানবি হাদিস সাথে আছে, আমি তো শেষ হয়ে গেছি, তুমি কি করেছো, আমি তো স্ত্রী সহবাস করে ফেলেছি রাতের বেলায়। কোরআনের আয়াত নাযিল হয়ে গেল, উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাতু ইলা নিসাইকুম, সূরা বাকারা 187 নম্বর আয়াত, উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাতু ইলা নিসাইকুম, তোমাদের জন্য হালাল করা হলো রমজানের রাতে, রমজানের রাতে স্ত্রীদের কাছে গমন করা। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, তোমরা তাদের পোশাক, তারা তোমাদের পোশাক। আলিমাল্লাহু আন্নাকুম কুনতুম তাখতানুনা আনফুসাকুম ফাতাবা আলাইকুম, আল্লাহ জেনেছেন যে তোমরা নিজেদের সাথে খেয়ানত করে বসেছো, খেয়ানত করে ফেলেছো, ফাতাবা আলাইকুম, আল্লাহ তোমাদের ক্ষমা করে দিয়েছেন। ওয়া আফা আনকুম ফাল আনা বাশিরুহুন্না, এখন থেকে তোমাদের জন্য শিথিল করে দেওয়া হলো, তোমরা স্ত্রী সহবাস করো। অক্কাদু মা কাতাবাল্লাহু লাকুম, আর তোমাদের আল্লাহ যা লিখে দিয়েছেন তা তোমরা তালাশ করো, রুজি খাও, অকুলু ওয়াশরাবু, খেতে থাকো, পান করতে থাকো, হাত্তা ইয়াতাবাইয়ানা লাকুমুল খাইতুল আবিয়াদু মিনাল খাইতিল আসওয়াদ মিনাল ফাজর, একেবারে ছবে সাদেক হওয়া পর্যন্ত খেতে পারো, পান করতে পারো, স্ত্রী সহবাস করতে পারো, এরপরের থেকে আর খাওয়া যাবে না। এটা হলো সর্বশেষ ধাপ, এটা আমরা সিয়াম ফরজ হওয়ার ধাপগুলো আলোচনা করছিলাম। আমরা আরো সামনে যাচ্ছি, এরপরে আরো সুযোগ ছিল। এবারে দিনের বেলাতে যারা সিয়াম রাখতে পারে কিন্তু একটু কষ্ট, ভালো লাগে না, ওদের জন্য একটা সুযোগ রয়ে গেছে, ফিরিয়ে দিতে পারতো তারা। সর্বশেষ ধাপে এসে বলা হলো যে না, যাদের সিয়াম রাখার ক্ষমতা আছে, কষ্টসাধ্য, তারা ফিদিয়া দিতে পারবে, মিসকিন খাওয়াবে। কিন্তু পরে যখন নাজিল হয়ে গেল 185 নম্বর আয়াত সূরা বাকারার, ফামান শাহিদা মিনকুমুস সাহরা ফালিয়াসুমহু, যার সামনে এই সিয়ামের মাস উপনীত হবে, যে মাসকে পেয়ে যাবে সে অবশ্যই সিয়াম রাখবে। এই আয়াত দ্বারা ওই সুযোগটাও বাতিল হয়ে যায়, থাকলো শুধুমাত্র রুগ্ন, অসুস্থ বা মুসাফের। আমরা দেখাবো কার কার জন্য সুযোগ আছে, একটু পরে আসবো আমরা। এই লোকগুলোর জন্য সুযোগটা রয়ে গেছে, বাকি সবার জন্য রহিত হয়ে গেছে। এবারে আসবো আমরা সিয়ামের উদ্দেশ্য কি, আমরা না খেয়ে থাকলে আল্লাহর লাভ কি, কেন আমরা সিয়াম পালন করছি। আল্লাহ তাআলা নিজেই কোরআনে তার উদ্দেশ্য উল্লেখ করে দিয়েছেন, সূরা বাকারা 183 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, হে ইমানদারগণ, তোমাদের প্রতি সিয়াম ফরজ করা হয়েছে যেমনটা ফরজ করা হয়েছিল তোমাদের পূর্বের লোকদের প্রতি, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। মুত্তাকি কাকে বলে? আপনারা তাফসীরে ইবনে কাসীরের শুরুতে হুদাল্লিল মুত্তাকিনের তাফসীর দেখবেন, ইবনে আব্বাসকে জিজ্ঞেস করা হয়েছিল তাকওয়া কি জিনিস, মুত্তাকিন কি করলে হওয়া যায়, তিনি বললেন তুমি কি জঙ্গলে গিয়েছো, কাঁটাদার জঙ্গলে? হ্যাঁ গিয়েছি। কিভাবে? চলো। বললো যে পায়ের তলায় খেয়াল রাখি যেন কাঁটা বিদ্ধ না হয়, মাথায় খেয়াল রাখি যেন মাথায় কাঁটা আঘাত না করে, শরীরের দিকে খেয়াল রাখি যেন কাঁটায় না দড়ায়। বললেন কাঁটাদার জঙ্গলে চলতে গিয়ে যেরকম চতুর্মুখী সতর্কতা অবলম্বন করা হয়, আল্লাহর হুকুম পালন করতে গিয়েও এরকম সতর্কতা অবলম্বন করার নাম হচ্ছে তাকওয়া। আর যারা এরকম সতর্ক হয়ে চলে তাকে অবলম্বন করে তাকেই বলা হয় মুত্তাকিন। এই মুত্তাকিন বা তাকওয়া অর্জন করার জন্য আল্লাহ ফরজ করেছেন সিয়ামকে। সিয়ামের প্রথম উদ্দেশ্য আল্লাহর ইবাদত করা, আল্লাহর হুকুম পালন করা। অনেকে আছে কেন কেন অজুহাত তালাশ করে, এটা মনে রাখতে হবে যে আমাদের প্রথম বিষয়টা হচ্ছে আল্লাহর হুকুম যখন প্রমাণিত হবে, এটা আল্লাহর হুকুম, আপনি যাচাই করতে পারেন আল্লাহ বলেছেন কিনা, এটা যাচাই করার প্রয়োজন। কারণ হচ্ছে এই যে এই যুগে একজনের হাতছে দমের জিকির তৈরি করে বলল এটা আজকার জিকির, তরিকার জিকির, 126 তরিকা, 350 তরিকা, এগুলো তৈরি করেও তো বলা হচ্ছে ইসলামের এগুলো গুরুত্বপূর্ণ বিষয়। সেজন্য আপনাকে যাচাই করতে হবে, আপনি যাচাই বাছাই করে যখন বুঝতে পারলেন এটা আল্লাহর নির্দেশ, আল্লাহ নবীর নির্দেশ, সেক্ষেত্রে আর কোনো আপত্তি করা যাবে না, মেনে নিতে হবে, আল্লাহ অনুগত করে ইবাদত। কোরআনে বলা হয়েছে তাই সূরা যারিয়াত 51 নম্বর সূরার 56 নম্বর আয়াতে বলা হচ্ছে, আমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানবকে এবং দানবকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। সিয়ামের মাধ্যমে আমরা আল্লাহর ইবাদত করছি। দ্বিতীয় হচ্ছে এই মানুষের মধ্যে দুইটা বিপরীতমুখী বৈশিষ্ট্য আছে, একটা হচ্ছে পশুর বৈশিষ্ট্য আর একটা হচ্ছে মালায়েকা ফেরেশতাদের বৈশিষ্ট্য। পশুর বৈশিষ্ট্য হচ্ছে খাওয়া দাওয়া করা, পেশাব পায়খানা করা, ঘুমানো, বাচ্চা জন্ম দেওয়া, এরকম খাবারের জন্য লড়াই করা, মারামারি করা, মানুষের মধ্যে এই গুণগুলো আছে। অপরদিকে মালায়েকাদের চরিত্র হচ্ছে আল্লাহর ইবাদত করা। কোরআনে বলা আছে, লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, ফেরেশতারা আল্লাহ তাআলা যে হুকুম করেন তা তারা পালন করে এবং আল্লাহর হুকুমের অবাধ্যতা হন না। মানুষের দুইটা বিষয় আছে কিন্তু মূল উদ্দেশ্য কোনটা, সেটা হচ্ছে খাওয়া দাওয়া না, আল্লাহর ইবাদত করা। সিয়ামের মাধ্যমে মানুষ নিজের পশুত্বের চরিত্রকে, অর্থাৎ পশুর যে স্বভাব, খাওয়ার প্রতি যেতে করা, স্ত্রী সহবাস করা, এই যে পশুর স্বভাবগুলো, ঘুমানো, সিয়ামের মাধ্যমে মানুষ রাত্রি জাগরণ করে, কিয়ামুল লাইল করে আর দিনের বেলায় সওম পালন করে, পশুত্বের স্বভাবকে বিসর্জন দিয়ে মালায়েকার স্বভাবকে প্রাধান্য দিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করছে, আর একটা উদ্দেশ্য। তৃতীয়ত, সিয়ামের মাধ্যমে মানুষ তার গোপন রোগসমূহ যথা কাম, ক্রোধ, লোভ, মোহ ইত্যাদি চিকিৎসা করে থাকে। কিভাবে? বিস্তারিত এখানে লেখা আছে, করে নেবেন। প্রত্যেকটি জিনিসের মধ্যে চারটা মৌলিক জিনিস আছে, আগুন, পানি, মাটি, বাতাস, মানুষের মধ্যে এগুলো আছে। আর এই প্রত্যেকটার মধ্যে একটা রোগ আছে, আগুনের স্বভাব হচ্ছে অহংকার, কারণেই তাকে নিচে দাঁড়ালেও উপরে উঠে। মানুষের মধ্যে আগুন আছে, মানুষ এজন্য অহংকারী হয়, শয়তানের কারণে অহংকারী ছিল। তাকে বলা হলো তুমি আদমকে সিজদা করো, সে বললো না আমি তো আদমের চেয়ে ভালো। কিসের কারণে? সে যুক্তি বেশ করলো, খালাক্তানি মিন নারি ওয়া খালাক্তাহু মিন তিন, আপনি আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে আর ওকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে। আগুনের গতি ঊর্ধ্বে, মাটির গতি নিম্নে। আগুন উপরে জ্বালালেও, নিচে জ্বালালেও উপরে ওঠে, আর মাটি উপরে মারলেও নিচে চলে আসে। অহংকার আগুনের স্বভাব, মানুষের মধ্যে আগুন আছে, এই জন্য অহংকারী হয়। আল্লাহ তাআলা চিকিৎসার জন্য দিলেন সালাত, কানে হাত দিয়ে দাঁড়াও, অপরাধীর মতো বুকে হাত বাঁধো, এরপরে মাথা ঝুঁকাও, এরপরে সর্বশেষে একেবারে মাটির সঙ্গে মিলিয়ে দাও। মেটা তো আপনি হাতি তো আগার কুচ্ছ মারত বা চাহো কেদানা খাক মে মিল করে গুলে গুলজার হোতা হে, এটা উর্দু কবিতা লেখা আছে, লিখে নেবেন। তুমি তোমার নিজের অস্তিত্ব বিলিয়ে দাও, যেভাবে একটা দানা, শস্য দানা নিজেকে মাটির সঙ্গে বিলীন করে দেয়, তুমিও নিজেকে সালাতের মাধ্যমে মাটির সঙ্গে বিলীন করে দাও, তাহলে ওই দানা থেকে যেমন একটা গাছ হয়, একটা বাগানের জন্ম হয়, তোমার থেকেও পৃথিবীতে একটা সুন্দর বাগান জন্মগ্রহণ করবে, পৃথিবীর মানুষ তোমাকে উপকৃত হবে। সালাত, এটাই কোরআনে বলা হয়েছে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এটা মাটি দেওয়ার দোয়া না, আমাদের দেশের মানুষ এটাই নিয়েছে কবরে মাটি দেওয়ার জন্য, তিন মূর্তি দেওয়ার জন্য। না ভাই, এর কোন দলিল নেই। আমার একটা কিতাব আছে লেখা, মরণের আগে ও পরে, করণীয় বর্জনীয়, সেখানে আমি লিখে দিয়েছি, এর কোন দলিল নেই। এটা একটা আয়াত এবং গুরুত্বপূর্ণ আয়াত। মানুষকে আল্লাহ তাআলা বুঝাচ্ছেন, তোমাকে মাটির থেকে তৈরি করা হয়েছে, অফিহা নুঈদুকুম, আমি তোমাকে মাটির সঙ্গে আবার মিশিয়ে দেব, অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার পুনর্বার তোমাকে মাটির থেকে বের করবে। যাই হোক, কবর দেওয়ার সময় দোয়া আছে, দেওয়ার সময় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিকা সাইয়্যিদ, এছাড়া আর কোন এরকম দোয়া নাই। ভিন্ন প্রসঙ্গে চলে গেছি, বলছিলাম আগুনের বৈশিষ্ট্য হচ্ছে অহংকার, চিকিৎসা হলো কি সালাম, লেখা আছে দেখে নেবেন। আরেকটি মৌলিক উপাদান হচ্ছে মাটি, মাটির বৈশিষ্ট্য হচ্ছে কৃপণতা, সে উপরে যা পায় নিয়ে নেয়। মানুষের মধ্যে মাটি আছে যেন মানুষ কৃপণ হয়, হাদিসটা দেওয়া আছে এখানে, আল্লাহ রাসূল সাল্লাম বলছেন, ইয়াকুল ইবনু আদম মালি মালি, বনি আদম বলে আমার মাল আমার মাল, আমার বাড়ি আমার গাড়ি আমার নারী সব আমার। আল্লাহ রাসূল সাল্লাম বলছেন, ও হাল্লাকা ইয়া ইবনু আদম, হে বনি আদম, তুমি কি চিন্তা করেছ তোমার কি জিনিস, ইল্লা মা আকালতা ফাআসনাইতা, তুমি যা খেয়েছো আর আরেক রাস্তা দিয়ে নষ্ট করেছো, এটা তোমার, ওমা লাবিসতা ফাআবলাইতা, আর যা তুমি পরিধান করেছো তা তোমার, ওমা তাফাদ্দাকতা ফাআমদাইতা, আর যা তুমি আল্লাহর রাস্তায় সৎকার করেছো ওগুলো তোমার, এছাড়া সবগুলো তোমার, মালিকানা চলে যাবে মৃত্যু হওয়ার সঙ্গে সঙ্গে। হাদিসটা মুসলিমের 7609 নম্বর, তিরমিজি 2342 নম্বর, নাসাই 3600 নম্বর। তাহলে মানুষ এই মাটির কারণে কৃপণ হয়। আল্লাহ তাআলা হুকুম দিলেন যাকাত দাও, যাকাত দিলে পরে দিতে দিতে ওই কৃপণতা চিকিৎসা হবে। আর একটা মৌলিক উপাদান হচ্ছে বাতাস, এটা অবস্থা হচ্ছে যেখানে খালি পায় সেখানে গিয়ে দখল করে, সব জায়গায় তার অস্তিত্ব বিরাজমান থাকুক, প্রচার নাম, আমাকে সবাই চিনুক জানুক। তো মানুষ তো আল্লাহর ইবাদত করবে আল্লাহকে দেখাবার জন্য, এটার জন্য চিকিৎসা দেওয়া হলো হজ। হজ করতে গেলে ওখানে আমির গরিব রাজা বাদশাহ সব মুজদালিফার মাঠে ঘুমাও, আরাফাতের মাঠে চলে যাও, মিনায় চলে যাও, কারো কোনো বিশেষত্ব নেই, আর যেখানে বিশেষ কোনো ব্যবস্থা নেই ওখানে নামের কিছু নেই। যদিও পরে দেশে এসে হাজিসাও হয়ে যায়, ওটা ভিন্ন বিষয়। তাহলে তো সালাত আদায় করলে মুসল্লি সাহেব বলা দরকার, যাকাত দিলে পরে মুজাক্কি সাহেব বলা দরকার, হজ করলে কেমন হাজি সাহেব, সিয়াম রাখলে সাইম সাহেব বলা দরকার। এটা ইবাদত করছে, সেই জন্য তাকে হাদিসা বলতে হবে। আর যদি পুরান ঢাকা হয় কথাই নাই, নির্বাচনের আগে নামটা লিখতেই হবে হাদিসা। পুরান ঢাকার কথা কি আবার রাগ করবেন না। তো বলছিলাম যে বিষয়টা, এটা রিয়া, এটার চিকিৎসার জন্য হজ দেওয়া হলো বাতাসের বৈশিষ্ট্য। আর একটা মৌলিক উপাদান পানি, পানির স্বভাব হচ্ছে সে সমতল জায়গায় ছেড়ে দিলে সে বসে থাকে না, আরো জায়গা দখল করে, লোভ তামা হেজ, এটা একটা বড় রোগ। মানুষের মধ্যে পানি আছে, এই জন্য মানুষ একজনের দশতলার মালিক পাশে ঝুপড়িওয়ালাকে কেমনে নিবে সেই চেষ্টা করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই লোভের চিকিৎসার জন্য ফরজ করেছেন সিয়াম। খাবার সামনে খেতে মনে চায়, কি মজাদার খাবার, আরো যদি বিকাল বেলা হয় ঠান্ডা পানি, কি খেতে মনে চাচ্ছে সুন্দরী স্ত্রী, কিন্তু একটাই ভয়, কেন করেছেন, আল্লাহকে ভয় করে। যে ব্যক্তি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবে সে ব্যক্তি অবশ্যই তার বাকি জীবনের সকল ক্ষেত্রে নিজের নফসকে নিয়ন্ত্রণ করতে পারবে। লোভের চিকিৎসার জন্য হুকুম করা হয়েছে সাওম, আজকে আলোচ্য বিষয়। এই জন্য আমাদের মনে রাখতে হবে, সাওম রাখে সবাই, কিন্তু কেন রাখে তা বুঝে না, এটা আমাদের বোঝার বিষয়। আল্লাহ তাআলা এজন্য বলেছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই কারণেই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ তাআলা বলেন আসওমু লি ওয়া আনা আযযিবি, সওম আমার জন্য আর আমি নিজে এর প্রতিদান দিব। কেন আমরা সালাত আল্লাহর জন্য করি না, হজ আল্লাহর জন্য করি না, যাকাতকে আল্লাহর জন্য দেই না, আল্লাহ কেন বললেন যে সওমটা আমার জন্য আমি নিজে এর বদলা দিব? অন্য অন্য ক্ষেত্রে লৌকিকতা থাকতে পারে, সিয়ামের মধ্যে থাকবে না। কারণ সিয়ামের মধ্যে যদি আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যই না হয়, তাহলে গোপনে সে পানি পান করবে, গোপনে খেতে পারে, পানি ভিতরে ডুব দিয়ে পানি পান করতে পারে, তারপরেও সে ওখানে পানি পান করছে না, কাকে ভয় করছে? এই সবকটা যদি অর্জন করা যায়। একজন লোক তার ছাত্রদেরকে বলল যে তোমরা কালকে একটা মুরগি জবাই কিনে আসবে সকলেই, কিন্তু শর্ত একটাই, এমন জায়গায় জবাই করবে যেখানে কেউ দেখবে না। সকলে জবাই করে নিয়ে আসলো, একজনে জীবিত নিয়ে আসলো। আর তুমি কেমনে জবাই করেছো? আমি একটা বাথরুমের দরজা বন্ধ করে জবাই, কেউ দেখে নাই। তুমি কোথায় করেছো? আমি পানি করে ডুব দিয়ে জবাই করেছি। তুমি কোথায় করেছো? রাতের অন্ধকারে জবাই করেছি। আচ্ছা ভালো কথা, ওই বেটা তুই কেন জবাই করিস নাই পাগলা? স্যার আমি তো আপনার শর্ত পূরণ করতে পারি নাই, আপনি বলেছেন এমন জায়গায় জবাই করতে যেখানে কেউ দেখবে না। আমি ওরা যা বলল সে সব জায়গায় গেছি, কিন্তু দেখলাম যে একজন তো সব দেখছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যেহেতু আল্লাহ তাআলা দেখেন না, এমন কোন জায়গা আমার নজরে নেই, সেজন্য আমি জবাই না করে নিয়ে এসেছি। বলেন আমার উদ্দেশ্য তুমি বুঝতে পেরেছি, অন্য কোন এবাদতে এই পরীক্ষা করা সম্ভব না। এইটা পরীক্ষা এখানে, আল্লাহ তো জানেন। এখানে যারা সত্যিকার অর্থে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এবাদত করবে তারাই ফর্ম রাখবে, নতুবা অনেকে বড় বড় ইফতার মাহফিলে ইফতার করে, আল্লাহই ভালো জানে ইফতার করে রোজা রাখে কিনা। আমেরিকার হোয়াইট হাউসে ইফতার মাহফিল দেওয়া হয়, ইফতার করে কারা? কাদিয়ানিদের একটা সম্মেলন দেখলাম ইফতার মাহফিল, সেখানে ইসরায়েলের প্রধানমন্ত্রী ইফতার করছে। ইফতারটাকে কত রকমের রাজনীতির কৌশল বানিয়েছে, ভূমিকাটাই লেখা আছে, আপনার পড়ে নেবেন, আমি তো পড়ি নাই, আলোচনা করি নাই। আমি আলোচনা করছিলাম ফর্মের উদ্দেশ্য নিয়ে। যেহেতু সওমের উদ্দেশ্য হচ্ছে মানুষকে মানুষ তৈরি করা, এই কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মাল্লাম ইয়াদা ক্বাওলাজ যুরি ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা ত্বআমাহু ওয়া শারাবা। যে ব্যক্তি সিয়াম পালন করা সত্ত্বেও মিথ্যা কথা ও হারাম কাজ ত্যাগ করতে পারলো না, তার খাবার দাবার ত্যাগ করার ব্যাপারে আল্লাহর কোনো প্রয়োজন নেই। বুখারি 1903 নম্বর হাদিস। আরো একটা হাদিস আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم كم من صائم ليس له من صيامه الا الظمأ। কত সিয়াম পালনকারী আছে যারা সিয়ামের সারাদিন না খেয়ে থাকা ছাড়া আর কোনো বিনিময় তারা পাবে না, আর কত রাত্র জাগরণকারী আছে যে রাত্রি জাগরণ করা ছাড়া তার আর কোনো বিনিময় নেই। দারেমি হাদিসটা সহি। আমরা দেখতে পাচ্ছি সিয়াম অবস্থায় আমরা যে আল্লাহকে ভয় করে নিজের খানা পিনা স্ত্রী থেকে দূরে থাকি, সেই একই আল্লাহকে ভয় করে মিথ্যা কথা বলা, ধোকা দেওয়া, চুগলখুরি করা, চুরি ডাকাতি চিন্তাই জেনা বেবিচারের হাজানি, মদ সুদ জুয়া উলঙ্গপনা দেহায়পনা খুন ধর্ষণ মূর্তি পূজা আগুন পূজা পীর পূজা গাছ পূজা মাছ পূজা পাথর পূজা মাজার পূজা মন্ত্রী পূজা এমপি পূজা নেতা নেত্রী পূজা সহ সব কিছুকে বর্জন করতে হবে, শুধু একজনকে ভয় করে, কাকে? আল্লাহকে ভয় করে। এখানে আরো কিছু আলোচনা আছে, আমরা সেগুলো গুরুত্ব সহকারে শুনবো। এই চারটা যে রোগের কথা বলা হচ্ছে, ঔষধ খেতে হয় ঠিকই, ডাক্তারের পরামর্শ অনুযায়ী না ডাক্তারের পরামর্শ ছাড়া? নামাজ, রোজা, হজ, যাকাত, সালাত, সিয়াম, হজ, যাকাত চারটা ঔষধ হলো। এই চারটা ঔষধ আদায় করলেই চলবে না। এটার জন্য শর্ত হচ্ছে আল্লাহর হুকুম মেনে রাসূলের তরিকায় করতে হবে। কার তরিকায়? হুকুম তো হবে কার, তরিকা কার? আল্লাহর হুকুম নেই করলাম, নতুন শরিয়াত তৈরি করলাম, বিদআত হলো। আবার আল্লাহর হুকুম মেনেই করলাম, রাসূলের তরিকায় করলাম না, এটাও বিদআত। আমরা যোহরের সালাত পড়ি চার রাকাত ফরজ, আসর চার রাকাত, ঈশা চার রাকাত, মাগরিব চার রাকাত। এখন যদি কেউ বলে মাগরিব চার রাকাত পড়লে অসুবিধা কি, একটা রাকাত বেশি হলো, একটা রুকু বাড়বে, দুটো সেজদা বাড়বে, সুবহান রব্বিল আযীম বাড়বে, সুবহান রব্বিল আলা বাড়বে, অসুবিধা কি? এখানে সবাই একমত যে মাগরিবের সালাত তিন রাকাতের জায়গায় চার রাকাত পড়লে বিদআত হবে, হারাম হবে, ইবাদত হবে না। এটা যেমন পরিষ্কার, ঠিক এরকম ভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে শরিয়া মোকাম্মল হয়েছে, পূর্ণ হয়ে গেছে। এখন আর নতুন কোন শরিয়া তৈরি করার সুযোগ নেই। এই বিল্ডিং এর কাজ পূর্ণ হয়ে গেছে। আপনি এখন স্বর্ণের ইট নিয়ে আসতে লাগাবার সুযোগ নেই, কারণ আমার বিল্ডিং পূর্ণ হয়ে গেছে। লাগাতে হলে কি করতে হবে? ওই একই পরিমাণ জায়গা ভাঙতে হবে। ঠিক এরকম ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীর মাধ্যমে ইসলামের ইমারতকে পূর্ণ করে দিয়েছেন। কোরআন বলছে আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিয়েছি। এই পরিপূর্ণ দিনের ভিতরে নতুন করে কোন ইবাদত ঢুকাবার সুযোগ আছে? তাহলে মনে রাখতে হবে এই কবর পূজা, মাজার পূজা, পীরদের তরিকা, পীরদের বিভিন্ন তরিকার জিকির, হাফসেদমের জিকির, পাথান পাশের জিকির, ছয় লতিফার জিকির, আরো কত জিকির। কেউ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে মারে, কেউ ইল্লাল্লাহ জিকির করে, কেউ লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, এগুলো মানুষের তৈরি করা। এরা ওই ইসলামে ছিল না যে ইসলাম আল্লাহর নবীর মাধ্যমে পূর্ণ হয়েছে। এটা তৈরি হয়েছে পরবর্তীতে ভারতীয় ইসলামে। এদেশের মানুষ যে ইসলাম পালন করে সেই ইসলাম কোরআন সুন্নাহর ইসলাম না, ওটা দেশীয় গাছযাত্রায় তৈরি ভারতীয় ইসলাম, একটা ভেষজ ইসলাম। আমি যখন ভারতে পড়াশোনা করেছি তখন একটা কথা বারবার শুনতাম ওদেশের লোকদের মুখে, হাম মাযহাবান হানাফি। হাম উর্দু আপনারা এখন তো বুঝেন, আপনারা না বুঝলে ওই দেশের চ্যাংরা ছেড়ে দেওয়া বুঝে, ওই যে হিন্দি গান শুনে, হাম মাযহাবান হানাফি হ্যাঁ আকীদাতান আশআরি মাতুরিদি হ্যাঁ আর তাসাবুফ মে তিশতি কাদেরি নকশাবন্দি মুজাদ্দিদি হ্যাঁ। আমি তখন চিন্তা করতাম হেলিকপ্টারের পাখা, ছেড়াগাড়ির টাকা, চেরাকের মাথা, এই তিনে মিলে এক ভেষজ ইসলাম আমরা পালন করছি। এই কারণে ইসলামের চারটা বেনা পাওয়া গেল। পঞ্চম বেনাটা কি? মূল বেনা, একটা তাবু, চারপাশে চার খুঁটি, মাঝখানে একটা বড় খুঁটি আছে না, সেই বড় খুঁটি হচ্ছে আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এই যদি না থাকে চার খুঁটি শেষ, তোমার কিসের সিয়াম, কিসের হজ, কিছুই গ্রহণযোগ্য না। এই কারণে সিয়ামের মধ্যে শর্ত করা হয়েছে, মান সামা রমাদানা ইমানাও ওয়া ইহতিসাবান, যে ব্যক্তি রমজানের সিয়াম পালন করলো ইমানান, কিসের সাথে? ঈমান, তাওহীদের ঈমান, আন ইউহিদাল্লাহ তাআলা আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ মধ্যে খুঁটি, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ দুই সাক্ষী। এইটা যদি না থাকে তাহলে কোনোই ফায়দা নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছেন, মান সাওয়ামা রমাদানা ইমানান ওয়া ইহতিসাবান, যেই ব্যক্তি রমজানের সিয়াম রাখলো ঈমানের সঙ্গে সওয়াবের উদ্দেশ্যে, গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবিহি, তার পিছনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দেওয়া হবে। ওয়া মান ক্বামা লাইলাতাল কদর ঈমানান ওয়া ইহতিসাবান, এমনি ভাবে যে ব্যক্তি লাইলাতুল কদরে জাগরণ করে ইবাদত করে ঈমানের সঙ্গে, তার উদ্দেশ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তার পিছনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দেওয়া হবে। হাদিসটা বুখারীর 37 নম্বর হাদিস, মুসলিমের 1656 নম্বর হাদিস। 4 নম্বর, সিয়ামের উদ্দেশ্য গরিব দুঃখী মেহনতি মানুষের ক্ষুধার দাপ যন্ত্রণা অনুভব করা। আমরা ভোর রাত্রে খুব সুন্দরভাবে খেয়েছি, এরপরে সন্ধ্যার পরে আবার খাওয়ানোর আয়োজন আছে, তারপরও বিকেল বেলা কেমন মনে হয় যদি রৌদ্রের গরমের দিন হয়, খুবই কষ্টকর মনে হয়, যদি ইফতারিটা ফেলে জগ সহ পানি পান করে ফেলব। তাহলে যেই লোকটা পিছনের বেলায় খাবার পায় নাই, সামনের বেলায় কোনো আয়োজন নাই, তার অবস্থা আপনার তো মনের ভিতরে চিন্তা নেই, কারণ খাবার খেয়েছেন সামনে আয়োজন আছে, আর ওর পিছনে খায় নাই সামনে আয়োজন নাই, ওর মনের মধ্যেও চিন্তা আছে, এই লোকটার কি কষ্ট এটা অনুভব করা হচ্ছে রমজানের আর একটা উদ্দেশ্য। 5 নম্বর, মানুষের প্রবৃত্তিকে দুর্বল করে দেওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়া মাশারাস শাবাব, হে যুবকেরা, মান ইসতাতা মিনকুমুল বাতা ফালিয়াতাযাজ্জ, তোমাদের যাদের বিয়ে করার ক্ষমতা আছে সেজন্য বিয়ে করে নেয়, ফাইন্না গাফুরুল বসর ওয়া আসমানুল ফারাজ, এটা দৃষ্টিকে সংযত রাখে, লজ্জাস্থানকে হেফাজত করে। ওয়ামাল্লাম ইয়াসতাতি, আর যে ব্যক্তির বিয়ে করার ক্ষমতা নেই, সামর্থ্য নেই, টাকা পয়সা নেই, অর্থ নেই, ফালাইহি বিসাওম, সেজন্য লাগাতার সিয়াম রাখে, একটা দুইটা না, আলাইহি নিয়মিত সোম রাখে, ফাইন্নাহু লাহু বিজাউন, নিশ্চয়ই এটা তার রক্ষা কবচ, অন্যায় কাজ থেকে তাকে বাঁচাবে। তাহলে সোম একটা মানুষের প্রবৃত্তিকে দমন করে অসুস্থকে দমন করা, যেটা বলেছিলাম, বিশেষ করে মানুষের যে যৌন চাহিদা এটাকে নিয়ন্ত্রণ করা হয় এর মাধ্যমে। 6, সিয়ামের মাধ্যমে মানুষ আল্লাহর কাছে আত্মসমর্পণের একটা প্রশিক্ষণ নেয়। 7 নম্বরে আছে, সিয়ামের মাধ্যমে ঈমান শক্ত হয় এবং আল্লাহর ভয় কলিজার ভিতরে ঢুকে। এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুল্লু আমালি মানুষের প্রতিটি নেক আমল 10 থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেওয়া হয় সিয়াম ব্যতীত, কেননা সোমটা আমার জন্যই রাখা হয়, আমি নিজেই তার বদলা দিব, প্রতিদান দিব। হাদিসের পুরোটা আপনারা দেখে নেবেন। 8 নম্বর হচ্ছে, সিয়ামের মাধ্যমে ধৈর্য এবং দৃঢ়তা প্রশিক্ষণ হয়, অটল থাকা, সবর করা, তাড়াহুড়া না করা, এটার একটা প্রশিক্ষণ হয়। কোরআনে এই জন্যই বলা হয়েছে তিলকা হুদুদুল্লাহ, এটা হচ্ছে আল্লাহর সীমানা, ফালা তাকরাবুহা, তোমরা সীমানার বাইরে যেও না, এর কাছে যেও না, সীমানা এর কাছে গেলে তোমার বাইরে যাওয়ার আশঙ্কা আছে, আল্লাহর সীমানা অতিক্রম করা যাবে না, আল্লাহর সীমানা আছে, সিয়াম অবস্থায় খানা পিনা করা যাবে না, সিয়াম অবস্থায় স্ত্রী ব্যবহার করা যাবে না, সীমা অতিক্রম করা যাবে না। 9 নম্বর হচ্ছে, নিজেদের আত্মাকে আখেরাতমুখী করা, এর প্রশিক্ষণ হচ্ছে এখানে, পার্থিব ভোগ বিলাসিতা ত্যাগ করে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা এবং আখেরাতের প্রশিক্ষণ নেওয়ার চারটা বিষয়। 10 নম্বর আছে, আল্লাহর অনুগ্রহের শুকরিয়া আদায় করা, কারণ হচ্ছে ওই কথা বলে দাঁত না থাকলে দাঁতের মূল্য বুঝে আসে, তো যখন আপনি ক্ষুধা লাগবে তখন বুঝবেন যে আল্লাহ কত বড় নেয়ামত আপনি ভোগ করছেন, আম জাম লেচু কাঁঠাল এগুলো কত কিছু, তরমুজ খরবুজ আলু পেঁয়াজ রসুন একের পর এক কে দিচ্ছেন, এগুলো আল্লাহর নিয়ামত। যখন খান তখন টের পান না, কিন্তু যখন না খা পাওয়া যায় না তখন টের পাওয়া যায়। নয় নম্বর এখানে লেখা আছে যে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করা। কোরআনে বলা হয়েছে ফালিয়ানজুরুল ইনসানু ইলা তাআম, মানুষ যখন খাদ্যের দিকে তাকায় চিন্তা করে গবেষণা করে, আন্না সাবাবনাল মাআ সাব্বা, আমি তার জন্য পানি প্রবাহিত করে দিয়েছি, নিচে পানি, সাগরে পানি, খালের পানি, মিষ্টি পানি, সুম্মা সাতাকনাল আরদা সাত্তা, অতবার আমি তার জন্য জমিনকে বিজীর্ণ করেছি, সাআম্বাতনা ফিহা হাব্বা ওয়া ইনাবা ওয়া কদবা ওয়া যাইতুনা ওয়া নখলা ওয়া হাদায়িকা গুলবা ওয়া ফাকিহাতা ওয়া আব্বা, কত ফল ফলাদি নাম নিয়েছেন আল্লাহ তাআলা, এটার শুকরিয়া আদায় করা। একাদশ নম্বর হচ্ছে সিয়াম সমাজ সংস্কারের একটি বিদ্যাপীঠ। সিয়ামের যে সকল হিকমত ব্যক্তিকে পরিশুদ্ধ করে সেই একই কারণে সমাজকেও পরিশুদ্ধ করে, কারণ ব্যক্তি দিয়েই সমাজ। ব্যক্তি যদি সংশোধন হয়ে যায় তাহলে আস্তে আস্তে সমাজ সংশোধন হয়ে যাবে। দ্বাদশ, শারীরিক শক্তি ও সুস্থতা অর্জন করা, মাঝে মধ্যে খাওয়ানে ব্রেক দিতে হয়। এখানে দেখেন নিয়মিত একই টাইমে খাবার বন্ধ হচ্ছে, একই টাইমে আবার খাওয়ান শুরু হচ্ছে। পাকস্থলি একটা নির্দিষ্ট সময়ের জন্য বিশ্রাম নিতে পারে, এবং একটা ডাক্তাররাও বলেন যে এর মাধ্যমে আসলে মানুষের একটা সুস্থতার সুযোগ আছে। ঘোড়ার দৌড় হয়, এক প্রকারের ঘোড়া আছে যেগুলোকে জেমার করানো হয়, আরবি ঘোড়া, এগুলোকে এক সপ্তাহ পর্যন্ত না খেয়ে রাখে, পরে আবার বেশি খাওয়ায়, এটা প্রশিক্ষণ নেওয়া হয়। এই ঘোড়া অন্যান্য ঘোড়ার চেয়ে ডবল দৌড়াতে পারে। তো এখানে এমন একটা বিষয় আছে যে আসলে শারীরিক পুনর্গঠন তৈরি করা হচ্ছে তার একটা মূল্যায়ন। সবচেয়ে বড় কথা হচ্ছে মানুষ যখন কাউকে ভালোবাসে প্রথমে তার উপরে মনের আস্থা তৈরি হয়, এরপরে তার আনুগত্য করে, এরপরে তার জন্য বাড়িঘর ছাড়ে, এরপরে তার জন্য না খেয়ে থাকে। একজন মুমিন যখন আল্লাহর উপরে ঈমান আনে, ঈমান আনার পরে তার আস্থাটা চলে যায় আল্লাহর উপরে, আস্থা চলে যাওয়ার পরে সালাতের মাধ্যমে আনুগত্য করে, এরপরে হজের মাধ্যমে বাড়িঘর ছাড়ে, এরপরে সিয়ামের মাধ্যমে সে না খেয়ে থাকে। আল্লাহর ভালোবাসার পরিচয় দেওয়া হচ্ছে যে আমি আল্লাহ তোমার হুকুমে খাই, তোমার হুকুমই না খেয়ে থাকি, আমার হুকুম আমি তোমার হুকুমে চলি, আমার জীবনের সব কিছুর উদ্দেশ্য তুমি। বলো আমার সালাত, আমার কোরবানি, আমার ত্যাগ, আমার জীবন, আমার মরণ সব কার জন্য? আমার জীবনের ভালোবাসা কার জন্য? আমি আমার বাপকে ভালোবাসবো কার জন্য? আল্লাহ ভালোবাসতে বলেছেন তাই। আমি আমার সন্তানকে ভালোবাসবো কার জন্য? আল্লাহর জন্য। কাজে সন্তান যদি আল্লাহর হুকুম না মানে ভালোবাসা যাবে? আমি আমার স্ত্রীকে ভালোবাসবো কার জন্য? এখন স্ত্রী যদি আল্লাহর হুকুম মতো না করে ভালোবাসা যাবে? রমজানের মাধ্যমে সেই প্রশিক্ষণ নেওয়া হচ্ছে, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এবারে আমরা সিয়াম অর্জনের জন্য কিছু জরুরি বিষয় আছে, সেগুলো আমরা খেয়াল রাখবো। এগুলো সিয়াম এর পূর্ণ সওয়াব পাওয়ার জন্য জরুরি। প্রথমে আছে যে একটা হলো অশ্লীল কথাবার্তা বলা, মিথ্যা কথা বলা, এগুলো থেকে বাঁচা। যেমন হাদিসে বলা হয়েছে আর সিয়াম জুন্না, সিয়াম ঢাল, ফালা ইয়ারফুস ওয়ালা ইয়াজহাল, কাজেই সে অশ্লীল বাক্য ব্যবহার করবে না, অশালীন কথা বলবে না, ওয়ালা ইয়াজহাল মূর্খতাপূর্ণ আচরণ করবে না। ওয়াইনুমরুন কাতালাহু সাতামাহু, কোন মানুষ যদি তার সঙ্গে গায়ে পড়ে যুদ্ধ শুরু করে দেয়, লড়াই করে অথবা গালিগালাজ করে, সে বলবে ইন্নি সায়েম, মাররা সায়েম, দুইবার বলবে আমি সায়েম, আমি সিয়াম পালনকারী। এই বিষয়গুলো আপনারা দেখে নেবেন, চোখের হেফাজত করা, তারপরে ইফতারিক অপচয় করা, গান বাদ্য শোনা, অলসতা করা, বেশি ঘুমানো, এগুলোর থেকে আমরা বিরত থাকবো, যাতে করে আমাদের সিয়ামটা যথাযথ হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অনেক সায়েম আছে যারা সিয়াম পালন করছে কিন্তু বিনিময়ে সে কেবল ক্ষুধা তৃষ্ণা ছাড়া কিছুই পাচ্ছে না। আর অনেক রাত্রি জাগরণকারী আছে যে কেবল রাত্রি জাগরণ করা ছাড়া কিছুই পায়নি। এটা যেন আমাদের না হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তা থেকে বাঁচান, আমিন। এবারে সিয়ামের প্রকার ভেদ, সিয়াম কত প্রকার? সিয়াম মৌলিক হয়ে চার প্রকার। চার প্রকার আপনার দেখুন পনেরো নম্বরের সাথে আছে। রমাদানের সিয়াম ফরজ, এক হলো ফরজ, দুই নম্বর নফল, তিন নম্বর হারাম, চার নম্বর মাকরুহ। এই চার প্রকারের ছয় মাস ফরজ, ছয় নম্বর তিন প্রকার। রমাদানের সিয়াম এটা ফরজ, এরকম হয় কাফফারার সিয়াম। সূরা নিসার বিরানব্বই নম্বর আয়াতে বলা আছে, কেউ যদি কাউকে ভুল করে হত্যা করে তাহলে সেক্ষেত্রে লাগাতার দুই মাস সওম রাখতে হবে, এটাও ফরজ। যদি ওই যে আর কাফফারা বা অন্য বিষয়গুলো তার না থাকে তাহলে সওম রাখতে হবে দুই মাস। আরেকটা হচ্ছে মানতের সওম। কোরআনে বলা আছে তারা যেন তাদের মান্নত পূর্ণ করে। কাজে কেউ যদি সিয়ামের মান্নত করে তাকে পূর্ণ করা জরুরি, এটা ফরজ হয়ে যাবার পরে। সূরা হজের বাইশ নম্বর সূরার উনত্রিশ নম্বর আয়াতে বলা আছে। এবার তো নফল সওম, ফরজ সওমের অতিরিক্ত আছে কিছু নফল সওম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফল সওম রাখতেন। আয়েশা থেকে হাদিস দেখেন দেওয়া আছে, কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু হাত্তা নাকুলু লা ইফতিরু ওয়া ইফতিরু হাত্তা নাকুলু লা ইয়াসুমু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো এমনভাবে সিয়াম পালন করা শুরু করতেন মনে করতাম যে আর তিনি কখনো সিয়াম ভাঙবেন না, আবার তিনি সিয়াম ভাঙা শুরু করতেন মনে করতাম যে আর নফল সিয়াম রাখবেন না। এটা নফল সিয়ামের ব্যাপারে বলা হয়েছে বুখারীর 1969 নম্বর হাদিস। এরকম শাওয়ালের মাসের ছয় সিয়াম, এটা নফল সওম। হাদিসে বলা হয়েছে আবু আইয়ুব আনসারী থেকে বলি কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালা মান সামা রমাদানা, যে ব্যক্তি রমজানের সিয়াম আদায় করলো, সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল, অতপর শাওয়ালে ছয়টা সিয়াম রাখলো, কানা কা সিয়াম ইত্তাহার, সেজন্য সারা বছর সিয়াম রাখলো। এটা এভাবে বছরে 360 দিন, তাহলে আপনি যখন এক একটা রোজার 10 গুণ সওয়াব দেওয়া হয় তাহলে 30টায় কতদিন হয়? 300। আর ছয়টায় কতদিন হয়? এভাবে রমজান মাসের পরে যখন শাওয়ালের ছয়টা রোজা রাখবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সেজন্য সারা বছর সওম রাখবো। হাদিসটা মুসলিমের সহিহ মুসলিমের 2815 নম্বর হাদিস। এমনিভাবে আরাফাত দিবসের সওম দলিলগুলো আপনারা দেখে নেবেন, যেহেতু সময় আমাদের গুরুত্বপূর্ণ আলোচনার সামনে রয়ে গেছে। মহররম মাসের সওম হাদিসের বলা আছে সবচেয়ে উত্তম, রমজানের পরে সবচেয়ে উত্তম সওম হচ্ছে মহররমের সওম। এরকম আরাফার দিবসের সওম সম্পর্কে বলা হয়েছে যে আশা করা যায় যে এক বছর আগের এবং এক বছর পিছনের গুণা আল্লাহ তাআলা মিটিয়ে দিবেন। সহিহ মুসলিমে 2803 নম্বর হাদিস। তবে আরাফাতের ময়দানে যারা অবস্থান করছে হাদিস সাহাবরা তারা না, এটা হলো গায়রে হাজদের জন্য এই ফজিলত। এরপরে শাবান মাসের সিয়াম, রাসূল সাল্লাল্লাহু শাবান মাসে অনেক সিয়াম রাখতেন, হাদিস সেখানে দেওয়া আছে। এরপরে প্রতি মাসের তিন দিন সিয়াম, যে সম্পর্কে অনেকগুলো হাদিস আছে। এরপরে ছয় নম্বর দেওয়া আছে প্রতি সোমবার এবং বৃহস্পতিবারের সিয়াম আল্লাহ রসুল রাখতেন। এরপরে সোমে দাউদ সাত নম্বর লেখা আছে, দাউদের সিয়াম একদিন সিয়াম রাখতেন একদিন ভাঙতেন, এটা সবচেয়ে উত্তম সওম, কষ্ট বেশি সওয়াব বেশি। এরপর আশুরার সিয়াম, এগুলো সবই নফল সওমের অন্তর্ভুক্ত। আশুরার সওমের ক্ষেত্রে আমরা কিভাবে রাখবো তা এখানে লিখে দিয়েছি যে উত্তম হচ্ছে আশুরার দশ তারিখের সাথে একদিন আগে নয় তারিখ সিয়াম রাখা, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি যদি আগামীতে বেঁচে থাকি তাহলে নয় তারিখে সিয়াম রাখবো। হাদিসটা একটু আগে গেছে দেখে নেবেন। আরেকটা হচ্ছে দশ তারিখের সঙ্গে এগারো তারিখ যুক্ত করে রাখা, আরেকটা হচ্ছে শুধুমাত্র দশ তারিখে রাখা। শুধুমাত্র দশ তারিখে রাখাটা নিষেধ করা হয়েছে যেহেতু ইহুদিরা ওই একটা সিয়াম রাখছে এই কারণে। এটা হলো নফল সওম, এতগুলো সওম। এরপরে হারাম সম হলো দুই ঈদের দুই দিন, আর আইয়ামে তাশরিক অর্থাৎ কোরবানি ঈদের পরে তিন দিন। তবে হজের সময় যাদের উপরে কোরবানি ওয়াজিব হয় হজ্জে তামাত্তু করলে আর হজ্জে কেরান করলে, তাদের কেউ যদি ওই দম দিতে না পারে, কোরবান দিতে না পারে, তাহলে সে ওই সময় সিয়াম রাখতে পারে। এটা শুধুমাত্র হাজিদের জন্য। হাদিসটা এখানে দেওয়া আছে, দেখবেন লাম ইউরাক্কি সিহাদিল আইয়ামিত তাশরিক আই ইয়াসুন্না ইল্লা লিমান লাম ইয়াজিদ হাদি। আইয়ামে তাশরিকে সাওম রাখার জন্য কাউকে অনুমতি দেওয়া হয়নি। তবে যে হাদিস হাদির পশু নাই, কোরবানি করতে পারে না, সে সিয়াম রাখবে, সপ্তাহ রোজা রাখবে তিন দিন ওই সময়, আর চার দিন রাখবে দেশে আসার পরে। ওই ব্যক্তির জন্য আইয়ামে তাশরিকে সিয়াম রাখা জায়েজ, এছাড়া কারোর জন্য সিয়াম রাখা জায়েজ নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই পাঁচ দিন তোমরা খাওয়া দাওয়া করো, কারণ এই পাঁচ দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম রাখতে নিষেধ করেছেন, খাওয়া দাওয়া করতে বলেছেন। হাদিসগুলো দলিল দেওয়া আছে এখানে। এরপরে মাকরুহ সওম, মাকরুহ সওম কয়েক প্রকার আছে। শুধু শুক্রবার খাস করে সিয়াম রাখা, এটা মাকরুহ। এরকম শুধু দলিলগুলো দেওয়া আছে, দেখে নেবেন, আমি শুধু শিরোনামগুলো বলে যাচ্ছি। এরকম ভাবে শুধু শনিবারে সওম রাখা, হাদিস দেওয়া আছে এখানে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা খাসভাবে শনিবারে সিয়াম রেখো না, আর তবে যদি ওই সময়টায় আপনার নিয়মিত কোনো সওম পড়ে যায়, প্রতি কি বলে একদিন পাপা সিয়াম রাখে, সেই অনুপাতে পড়ে গেল বৃহস্পতিবার বা শুক্রবার বা শনিবার রাখা যাবে, অথবা মান্নতের সিয়াম পড়ে গেছে ওই দিনে রাখা যাবে। এরকম ভাবে যদি কাজা সওম তাও রাখা যাবে, তাতে সমস্যা নেই। কিন্তু এটা বলা হচ্ছে যে ওই যে অনেকে আছে শুক্রবার বরকতের দিন, কাজে বরকতের দিন খাসভাবে রোজা রাখা, এটা নিষেধ মাত্র। শনিবার দিন খাসভাবে সিয়াম রাখা, এটা মাত্র। এরকম ভাবে ইয়ামুস শাক, ইয়ামুস শাক মানে হচ্ছে শাবান মাসের ২৯ তারিখ চাঁদ দেখা যদি যায় সিয়াম রেখে দিলাম, যদি কোনো চাঁদ দেখার খবর পাওয়া যায় তাহলে এটাই সওম, আর না হলে নফল হয়ে গেল। এই সন্দেহযুক্ত রোজা রাখছে আল্লাহ রাসূল নিষেধ করেছেন, এটা মাকরুহ হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কথা বলেছেন দেখেন। এজন্য বলি যে ইসলামে বারাবারই ছাড়াছাড়ি স্থানে যা আছে তাই করতে হবে, যা নাই তা করা যাবে না। আপনি যত ভালো মনে করেন, আপনার পীর যত ভালো মনে করুক, করা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান সওমা আল-ইয়াম আল্লাযী ইয়াশাক্কা ফীহি ফাকাদ আফা আবাল কাসিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে ব্যক্তি ওই সন্দেহের দিনে সওম রাখবে সে আবুল কাসেম অর্থাৎ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সে অবাধ্য হলো, সে অবাধ্য হলো। হাদিস আবু দাউদের ২৩৩৭ নম্বর হাদিস। এমনিভাবে সওমের দাহা একেবারে সারা বছর ওটা রাখলো পাঁচ দিন সহ, এটা একবারে সওমে দাহার, এটাও মাত্র সওম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা সওমা আপাতত সর্বাধিক করে লা সওমা মান সওমা দাহর, যে ব্যক্তি সওমে দাহর করলো সে সওম রাখলোই না, তার সওমই হয় না, সারা বছর সওম রাখলো তো সওমই নাই। হাদিসটা দেখে নেবেন বুখারী ১৯৭৯ নম্বর হাদিস। এরপরে স্বামী বাড়ি থাকতে আমাদের মা বোনরা খেয়াল রাখবেন, স্বামী বাড়ি থাকা অবস্থায় তার অনুমতি ছাড়া নফল সওম রাখা, এটাও মাকরুহ। এরকম সওমে বেসাল একাধারে কয়েকদিন সওম রাখা, এটাও মাকরুহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখতেন, সাহাবী প্রশ্ন করেছেন আল্লাহ রাসূলকে যে আপনি তো রাখছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আরে তোমাদের মতো আমার মতো তোমরা কে আছো, আমাকে আমার রব খাওয়ান, আমি যখন ঘুমে আমার রব খাওয়াই এবং পান করে। হাদিস এখানে দেওয়া আছে, দেখবেন বুখারী হাদিস, সহিহ হাদিস দেখে নেবেন। এবারে সিয়ামের রোকন, সিয়ামের দুইটা রোকন আছে, একটা হচ্ছে নিয়ত করা, রোকন মানে ফরজ, যেটা না হলে সিয়াম হবে না, একটা হচ্ছে নিয়ত করা, এটা সর্বাবতের জন্যই ফরজ। নিয়ত করা কোরআনে বলা আছে আমা উমেরু ইল্লা আলী আবদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন বাইয়িনাত ৯৮ নম্বর সূরা ৫ নম্বর আয়াত, হাদিসে আসছে ইন্নামাল আমাল বিন্নিয়াত, নিশ্চয়ই আমল নির্ভর করে নিয়তের উপরে, বুখারি এক নম্বর হাদিস আর মুসলিমের 5036 নম্বর হাদিস। এটা হলো প্রথম রুকন নিয়ত করা। তবে নিয়ত পড়া না, নিয়ত করা এটা একটু পরে আলোচনা আসতেছে। আর দ্বিতীয় নম্বর রুকন হচ্ছে আল ইমসাক আনিল মুফাত্তারাত, অর্থাৎ সিয়াম ভঙ্গের যে সমস্ত কারণ আছে এগুলো থেকে বিরত থাকা, খানা পিনা স্ত্রী ব্যবহার করা এগুলো বিরত থাকা, এই দুটো রুকন। এরপরে নিয়ত কাকে বলে, নিয়তের সংজ্ঞা এখানে দেওয়া আছে আরবি লিসান আল আরব থেকে দেওয়া, বিভিন্ন হাদিস থেকে দেওয়া। আর নিয়ত হইয়া কসদুল কলব, নিয়ত হচ্ছে মনের সংকল্প। ওয়ালা ইয়াজিবুত তালাফুযু লিমা ফিল কলবি মিন শাইইন মিনাল ইবাদাত, মনের ইচ্ছাটাই হচ্ছে নিয়ত, এটা মুখে উচ্চারণ করার প্রয়োজন নেই। ইল্লা ফিন নুসুক, কুরবানি হজ ছাড়া, হজের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি নিয়ত মুখে উচ্চারণ করেছেন, লাব্বাইকা বিহাজ্জাতিন লাব্বাইকা বিউমরাতিন, এটা আল্লাহ রাসূল বলেছেন। কিন্তু ওখানে মুখে উচ্চারণ করা সুন্নাহ, এছাড়া অন্যগুলোতে মুখে উচ্চারণ করা সুন্নার পরিপন্থী। হাদিসগুলো যখন জমা দিয়ে নেবেন, নিয়ত হয়ে গেল, এখন নিয়তকে রাতি করতে হবে। অনেকগুলো হাদিস আমরা দেখে নেবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মাল্লাম ইউজাম্মিউল সিয়ামা ক্বাবলাল ফজর ফালা সিয়ামা লা, যে ব্যক্তি ফজরের আগে সিয়ামের দৃঢ় নিয়ত করলো না তার সিয়াম হবে না। এবং আরো অনেকগুলো হাদিস জমা আছে দেখে নেবেন। এই জন্য ফরজ সিয়ামের মাসআলা হচ্ছে রাতের বেলায় নিয়ত করতে হবে, শুরু সাদেকের পূর্বে নিয়ত করতে হবে। নফল সিয়ামের জন্য দিনের বেলায় নিয়ত করলে চলবে, যদি না খেয়ে থাকে। এর দলিল আছে এখানে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কাছে বলছিলেন, ইয়া আয়েশা, তোমার কাছে খাবার কিছু আছে কি? বলছেন, না খাবার মা ইন্দানা সাই, আমাদের কিছু খাবার নেই। কালা ফাইনি সাইম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছেন, আমি তাহলে সাইম সিয়াম নিয়ত করলাম। এটা কি রমজানের সিয়াম ছিল? তাহলে খাবার পেলেন কেন? আপনারা খেয়াল রাখবেন, আপনাদেরকে অনেক সময় আমাদের দেশের পণ্ডিতরা বিভ্রান্ত করবে, যা আপনি আবির করতে পারেন না, এগুলো দেখাই দিবে। একটু কান খোলা রাখবেন, ফরজ ছড়াতে পারে মোনাজাত নাই, আল্লাহ রাসূল করেন নাই কখনো। এত খুঁটিনাটি বিষয় সবগুলো হাদিসে আছে, উযু করা, গোসল করা, তাইয়ামুম করা, আজান দেওয়া, তাকবীরে তাহরীর শুরু করে সালাম ফেরানো পর্যন্ত, সালামের পরে আল্লাহ নবী কি দোয়া করতেন সব আছে। আল্লাহর নবী যদি আমাদের দেশের মতো প্রসেসটা মোনাজাত করতেন, আল্লাহুম্মা আমিন, হাদিস থাকতো না? এটা নাই তো। এখন আমাদের যারা, আপনারা যারা এই হাদিস কিছুটা জানেন, এরা বললে ওরা দেখাই যাচ্ছে হাদিস, আসসালাতু মাসনা মাসনা, সালাত দুই দুই রাকাত করে, ওই হাদিসে হাত তোলার কথা আপনাকে দেখাই দিবে। আপনি বলবেন, ভাই শুরুতেই তো বলা আছে আসসালাতু মাসনা মাসনা, সালাত দুই দুই রাকাত করে, এটা কোন সালাত? নফল সালাত। রাতে আপনি নফল সালাতে একা একা পরে হাত তুলে দোয়া করেন, আমরা তো ভালো বলি এটা, আমরা বলি ফরজ সালাতের পরে ইমাম মুক্তাদি মিলে সম্মিলিত ভাবে এই যে একটা প্রচলিত মোনাজাত এটা সে চলছে, তা পিতা আল্লাহ নবী করেন নাই, সাহাবীরা করেন নাই, কোরআনে নাই, হাদিসে নাই, এখনো মক্কা মদিনায় নাই, এখনো আরব দেশে নাই এগুলো। এটা ওই যে দেশীয় গাছ গাছড়া তৈরি, আর একটা হালুয়া, এটা খুব মজা লাগে, এটা না হলে তৃপ্তি হয় না, এটা তাদের অভ্যাস রাখবেন। তারা মোনাজাত মোনাজাত জানে নামাজটাই ধরো না, কারণ হলো হালুয়া মুখে রুচি বাড়ে, এটা না হলে আপনার মনে হবে যে কিছু হয় নাই। এই যে কত রাত লম্বা লম্বা মনে দিল কি সবের নিয়তে করলো, রাত থেকে আর ইমাম সালাম আলাইহি কি কান্নাকাটি না করলো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে যে হাদিসটা বলা হয় আমরা আলোচনা করেছি, এরকম বই আছে, সবে বারো বই আছে, আমার ঘটনা বইটা বের হয়েছে, ওই দেখটা শুনে নেবেন। হাদিসগুলো আছে না ওখানে, ওই হাদিসটা যিনি বয়ান করেছেন তিনি বলছেন যে সামিতু মুহাম্মাদ, আমি আমার উস্তাদ ইমাম বুখারীকে শুনেছি, উনি বলছেন হাদিসটা যাইয়ী। আচ্ছা তারপরেও যদি মেনে নেই, ওই হাদিসটা যে হাদিসটা আপনারা আজকে বয়ান করেছেন রাত্রে, আল্লাহ রাসূল কবরস্থানে গেলেন, ওই হাদিস তো কবরস্থানে গেল, আল্লাহ রাসূল তার স্ত্রীকে জানাইছিলেন? জানান নাই। অথচ আছে আই কাজা আহলাহু, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শেষ দশকে এসে বিবিদেরকে ঘুম থেকে উঠাইছেন, ওঠো নাও গেলে পানি মারতে বলছে হাদিসে, আর এইখানে চুবু চুবু চলে গেলেন, বিবিকে জানাইলেন না, সাহাবীকে জানাইলেন না, তো তোমরা চুবু চুবু যাও, যদি যেতেই হয় চুপে চুপে যাও, এবারও চুপে চুপে করো। আল্লাহ নবী তো মসজিদ এরকম ভিড় করেন নাই। আখিরি মোনাজাত, লম্বা মোনাজাত, মাঝখানের মোনাজাত, শুরুর মোনাজাত, এগুলো কি হালুয়া? ভারতীয় রাজযাত্রায় তৈরি আসলে প্রায় ওই বইটা পড়বেন আপনারা, বর্ষালে বরাত, ওটা ইতিহাস লিখে দিয়েছি। বারামিকা নামক একদল অগ্নি পূজক ইসলামে আসার পরে অগ্নি পূজা থাকতে পারে নাই, সেজন্য মুসলিম শাসকদের ঢুকিয়ে দিয়েছে। এরপরে ভারতবর্ষে আসছে, এটা 448 সিদ্ধিতে সবে বরাতের জন্ম হয়। এরপরে প্রায় 350 বছর চালু থাকার পরে বাইতুল মুকাদ্দাস থেকে তাহলে কিছু দাঁত ইমামরা তৈরি করেছিল। এরপরে ওখান থেকে বিদায় হয়ে গেছে, আরব দেশগুলো বিদায় হয়ে গেছে, ইরানে রয়ে গেছে, ইরান থেকে চালু হয়েছে ভারতে। ওই যে হিন্দুরা ইসলাম গ্রহণ করলো, দীপালি পূজা বলারা অগ্নি মন্দিরের পরিবর্তে তৈরি করলো অগ্নি মসজিদ সাজিয়ে গুছাইয়া। সেখান থেকে আবার আকিদার জন্ম দেওয়া হলো, রাতের বেলা রুহুগুলো চলে আসে, রুহুকে স্বাগত জানা আমার জন্য পটকা বাড়াইতে হইবে। এরপরে হালুয়া রুটি খাইতে হইবে, কেন নবীর দান দান শহীদ হবে হালুয়া রুটি খাইতো। আমি কতদিন বলেছিলাম যে আল্লাহর নবীর দান দান শহীদ ওহুদের যুদ্ধে, আর ওহুদের যুদ্ধ হইল গিয়া শাওয়াল মাসে রমজানের পরে, আর হালুয়া রুটি খাচ্ছে কোথায়? এরকম যারা অভ্যস্ত জাইয়ান আল আমল শাইতান ওয়া আমালহু, এই পীরে মুরিদদেরকে, সুফিদেরকে, এই লোকগুলোকে শয়তানদের আমলগুলো সাজাইয়ে দেয়, আর এটি তারা তৃপ্তি বোধ করে। কারণ এটা পরিষ্কার লজ্জা কথা বলতে হয়। তারপর যাদের হারাম করার অভ্যাস, পরের স্ত্রীর দিকে নজর দেওয়া অভ্যাস, ওর যদি সুন্দর স্ত্রী ঘরে থাকে তারপর ওদের কাজ হবে না, কি করবে? ও রাস্তার কালো মেয়ের দিকেও তাকাবে। শুকর কি খায় তা আপনার ভালো করে জানেন। ওকে যদি উজু করাইয়া গোসল করাইয়া বিরিয়ানি খাওয়াইয়া তারপরে মাঠে ছেড়ে দেন, ও কি তালাশ করবে? এর চেয়ে আর উদাহরণ আমি পাই না কিছু খুঁজে। এদের জন্য এসছে ভালো কোনো উদাহরণ নেই। আল্লাহ তাআলা কোরআনে এত সুন্দর বিধান দিলেন, আল্লাহর নবীর জীবনীটা পুরোটা সুন্না, এত সুন্দর একটা ইসলাম দিয়ে গেলেন, এগুলো যথেষ্ট নয়, কি করতে হবে? এবাদত তৈরি করতে হবে। পীর কি বলল? আর পীর তো একজন দুজন না, হাজার হাজার পীর। যাই হোক, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত যে আমি বলো তোমার খাবার কিছু আছে? বলে না খাবার তো নাই। তাহলে আমি সিয়াম রাখলাম। এটা কোন সিয়াম? এখন ওইটা ভুলে যাচ্ছে, কয়েকদিন তো দিনে বেলা সিয়ামের নিয়ত করলো, কাজে দিনে নিয়ত করলে চলবে? আরে ভাইটা নফল সিয়াম, এটা ফরজ সিয়াম না। ফরজ সিয়ামের জন্য পরিষ্কার হাদিস আছে, যতগুলো হাদিস যাওয়া ধরি এখানে, মাল্লাযী ইউবাইয়িতু সিয়ামা ক্বাবলাল ফজর ফালা সিয়ামা লাহ, যে ব্যক্তি ফজরের আগে সিয়ামের নিয়ত না করলো তার কোনো সিয়াম নাই। এবারে রাত থেকে সিয়াম আরম্ভ করার অর্থ হচ্ছে দৃঢ় সংকল্প করা, চূড়ান্ত নিয়ত করে নেওয়া। এখানে কিছু মাসাল দেওয়া আছে, সিয়াম এবাদতের নিয়ত করা জরুরি। যদি কেউ স্বাস্থ্য রক্ষার জন্য বা ডাক্তারের পরামর্শ মেনে চলার জন্য পানাহার থেকে বিরত থাকে, অথবা খাইতে মনে চায় না, সেই জন্য সকালবেলায় এক ঘুম দিল সন্ধ্যা উঠে গেল, তার সিয়াম হবে? উদ্দেশ্যটা হবে কি? আল্লাহর হুকুম মানা, আল্লাহকে সন্তুষ্ট করা, এই নিয়াতের সওয়াবটা সওয়াব হবে। দুই, নিয়াত অন্তরে আমল। অতএব যার অন্তরে এই ধারণা আছে যে আগামীকাল সে সওয়াব রাখলো, তার নিয়াত হয়ে গেল। তিন, ওয়াজিব সওয়াব, যেমন রমাদান, মানত, কাফফারার ক্ষেত্রে পূর্ণ দিন তথা সুবে সাদেক থেকে সূর্য অস্ত পর্যন্ত নিয়াত সহ থাকতে হবে। মাঝখানে নিয়াত ভেঙে দিলে সিয়াম থাকবে না। নিয়াত তো রুকন, আপনি ভেঙে ফেললেন, খাইতে পারেন না, কিছু পান নাই সেজন্য, কিন্তু ভেঙে ফেলছেন নিয়াত। চার, রাতের যে কোনো অংশে ফরজ বা নফল সওয়াব নিয়াত করা বৈধ। নিয়াত করার পর সওয়াব পরিপন্থী কোনো কাজ করলে নিয়াত নষ্ট হবে না। মনে করেন আপনি ভোর রাত্রে এক ঘন্টা আগেই সিয়ামের নিয়াত করলেন, তো পরে আবার খাইলেন ছোট ছোট আগে, অসুবিধা নাই, নিয়াত ভাঙবে না। সিয়াম ফরজ হওয়ার জন্য শর্ত, মুসলিম হতে হবে, জ্ঞানী হতে হবে, সুস্থ হতে হবে, মুকিম হতে হবে, মহিলারা হায়েজ এবং নেফাস থেকে পাক হতে হবে, এদের উপরে সিয়াম ফরজ। দলিলগুলো দেখে নেবেন। আর যাদের উপরে সওয়াব ফরজ নয়, যেমন কাফের, অমুসলিম, এদের জন্য সিয়াম ফরজ না। অপ্রাপ্ত বয়স্ক নাবালক বাচ্চার জন্য সিয়াম ফরজ না। তবে বাচ্চাদেরকে অভ্যস্ত করানো যায়, সাহাবাগণ তা করেছেন। পাগলের উপরে সিয়াম ফরজ না। এরকম একেবারে বিরুদ্ধ হয়ে গেছে, ভালো মন্দ তো মিস করতে পারে না, তার উপরে সিয়াম ফরজ থাকে না, সে বাচ্চা হয়ে গেছে। আর ভালো মন্দ তো মিস করতে পারে, তার উপরে সিয়াম ফরজ হবে, রাখতে না পারলে তার পক্ষ থেকে ফিরিয়ে দেওয়া হবে, এটা সামনে আসবে। এরকম ভাবে যে ব্যক্তির সিয়াম রাখতে সম্ভব না তার উপরে ফরজ না, মুসাফিরের জন্য তাৎক্ষণিক ফরজ না, কারণ এটা বলা আছে পরে কাজা করবে। সফর অবস্থায় যদি কষ্ট সহ্য করে রাখা যায় অসুবিধা নেই, কম হয়ে যাবে, আর বেশি কষ্ট হলে তার রাখার দরকার নেই। শিক্ষা মাসায়টা আপনারা পড়ে নেবেন, এখানে অনেকগুলো মাসায়া দেওয়া আছে। তো এরপরে আমরা কিছু লোকের জন্য সিয়াম ভাঙ্গা যায় তারা কি করবে সেগুলো আসবে, সিরিয়ার মাসলা আসবে, আমরা সিয়াম ভঙ্গের কারণে একটু পরে আলোচনা করবো ইনশাল্লাহ। আপনাদের এখন 15 মিনিটের মতো বিরতি আছে, একটু হালকা নাস্তা হবে, এরপরে আবার ঠিক এই আমরা 10টা একটু লেট করে ফেলেছি, 11টা 10 ইনশাল্লাহ আবার ঠিক মতো ক্লাস শুরু হবে, 11টা 10 ইনশাল্লাহ। এর মধ্যে যদি কেউ আবার বাইরে যেতে চান বা গঠন করে আসতে পারেন, হালকা নাস্তা খেতে পারেন, আমরা কেউ যাবো না, পুরা ক্লাসটা করবো ইনশাল্লাহ। আমাদের সর্বশেষ একেবারে আপনার পরে প্রশ্নোত্তরের পর্ব আছে, বিদায়ী কিছু কথাবার্তা আছে আমাদের দাওয়াতি কার্যক্রম সম্পর্কে। তো আপনারা ইনশা সারাদিনের জন্য থাকবেন, কেউ যেন আমরা চলে না যাই, আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। Thank you. Thank you. একটু মধুর কালী পুজো মিলে মনে হচ্ছে যে আমরা একটা প্রতিষ্ঠানে পেয়ে যাচ্ছি, সবাই ছাত্র হয়েছে। অবশ্যই তারপর গাড়ি চালানটা ব্যাংকের না, ওটা আসলে ব্যক্তি বসে আসে, যদি কারো একান্ত শেখা থাকে তাহলে সে করতে পারে। সারা কোম্পানি ভারতের মানুষের সামনে আমি চলে ছোটবেলায় করছিলাম, তখন মানুষের হালে বসে বিরোধীর সাথে একটু পরামর্শ করতে হচ্ছে। আপনারা হয়তো নিশ্চয় বুঝতে পেরেছেন যে আমাদের আজকের থেকে যে কর্মসূচি শুরু হলো এটা একটা দীর্ঘমেয়াদী কর্মসূচির প্রথম ক্লাস। এক একটা বিষয়ের উপরে আমরা এরকম এক একটা ক্লাস নেওয়ার ইচ্ছা আছে, এবং যারা নিয়মিত 10টা ক্লাস করবে তাদেরকে একটা সনদ দেওয়া হবে, আর 20টা করে তাদেরকে আরেকটা সনদ আসবে, পূর্ণ 40টা ক্লাস যারা করবে তাদেরকে আমরা একেবারে ডিপ্লোমা ইন ইসলামিক এডুকেশন সনদ দিয়ে দেব। যেহেতু প্রথম ক্লাসটা আমাদের কথা ছিল এটা ফ্রি না, ভর্তি হতে হবে, যাতে করে আমরা নিজেদের পয়সা এলেম অর্জন করতে পারি। এই যে খাওয়া দাওয়া ছিল আপনাদের পয়সায়, নাস্তা হচ্ছে, খাওয়া দাওয়া হবে দুপুরে, ইনশাল্লাহ বই দেওয়া হলো, এটা আমাদের পয়সা থেকেই, বরং আরো কিছু বাঁচবে এখানে, যেটা বাঁচবে সেটা আসলে আমাদের কিছু মাল সামান কেনার জন্য। আমরা চাচ্ছি যে এই প্রশিক্ষণটা যেন নিয়মিত হয় এবং আপনারা তাতে করে এলেম অর্জন করতে পারেন। তো প্রথম দিন সেহেতু অনেক ভাইয়েরা বিষয়টা বুঝতে পারেনি, আমরা আগে যত প্রোগ্রাম করেছি সব ফ্রি করেছি, আজকেও তারা মনে করেছিল, অনেকে হয়তো ফ্রি তারা শোনে নাই, ঘোষণাটা পায় নাই, অনেকবার এসে গেছে। ওনারা বলেছেন যে আমরা আপনাদের সাথে খাওয়া দাওয়া করলাম না, বইও চাইলাম না, কিন্তু একটু শুনতে চাচ্ছি। যেহেতু এটা আমার একার বিষয় না, বিষয়টা আপনাদের, আপনাদের হাউস থেকে যদি পারমিশন দেন তাহলে আমি আপনাদের বলবো, ওনারা একসাথে বসবে, এটা করা যেতে পারে, আপনারা কি বলেন? সবাই কি একমত? তাহলে একটু রাত করে দিতে বলে দাও। আচ্ছা, অনেক অনেকে খেয়াল করে নাই, মানে বুঝতে হচ্ছে যে আমাদের আজকের এই ক্লাসটা হলো একটা দীর্ঘমেয়াদী ক্লাসের প্রথম ক্লাস। আমাদের ঘোষণা আছে যে এটা ফ্রি হবে না, সামনেও ফ্রি হবে না, আগে ভর্তি হতে হবে। যেহেতু প্রথম দিন সেজন্য আজকে ভর্তি হওয়ার সুযোগ ছিল। এখনো অনেকে চলে আসছেন যারা হয়তো বুঝতে পারেন নাই, টাকা পয়সা নিয়ে আসেন না, ভর্তি হতে পারেন নাই, ওনাদের পক্ষ থেকে আবেদন আছে যে আজকে আমাদের একটু সুযোগ দেওয়া হয়, পরে আমরা ভর্তি হবো। আর তো সেইটা এখন তো আমার নিজের এখতিয়ার না, বিষয়টা আপনাদের, আপনারা সুযোগ দিলে তাহলে ওনাদেরকে আসতে বলা হবে। সবাই কি একমত? আমরা আচ্ছা তোমাদের আসতে পারো, সবাইকে ওই সাইডে বসতে পারো সবাইকে, না পরে যারা আসবে তারা পিছনে বসবে। আপনার তো আগেই বসেন, তাহলে সাতটা মাসে একটু আগেই বসেন। আচ্ছা তাহলে হ্যাঁ, একটু ফাঁকাগুলো বন্ধ করে বসে তাহলে শুনবে, একটু আগেই বসতে হবে। যারা আগে এসেছেন তারা একটু আগেই আসেন। আচ্ছা ঠিক আছে, এই মদন ভাই না, ওরা বসে দিকে হবে না, বলে দেওয়া হয়েছে দেখে যে তারা এসে বলে দেওয়া বসলো, হ্যাঁ সেটা বলে দেওয়া হচ্ছে, আসুন না আসলে বলবো, বসেন আপনি বসেন, কথা বলেন কেন? আচ্ছা বসেন বসেন, এই কথা হলো কেন? যেটা কারা আছেন আমাদেরকে তাহলে আসতে জানো, ওই একসাথে বসুক। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. একটু তাড়াতাড়ি বসেন, তাড়াতাড়ি, সময়টা যেন আমাদের কাজে লাগে। আসলে আমাদের আয়োজনটা হচ্ছে আমরা তাফসীরে ইলমে দীন অর্জন করব নিজেদের পয়সা খরচ করে, সেখান থেকে এই কোর্সটি নেওয়ার আমাদের ইচ্ছা। নতুবা হয়তো কাউকে বললে এরকম একটা প্রোগ্রামের পয়সা একজন দিতে পারতেন, আমরা সে আল্লাহর রাস্তার দিকে যাই নাই, এমনি বিভিন্ন সময় আল্লাহর রাস্তা আমরা করেছি, কিন্তু দিনই এলেম অর্জন করাটা আমরা চাচ্ছি না যে এটা আল্লাহ রাখতে হোক। তো সেই জন্যে আপনাদের একটু আজকে হয়তো যারা জানেন না আপনাদের কষ্ট পেতে হয়েছে। সামনের দিকে আমাদের খেয়াল রাখতে হবে যে এটা সামনেও যতগুলো প্রোগ্রাম হবে, এমনও হতে পারে আমরা এখানে করবো না, একটা হলরুমে করব। এবং আমার ইচ্ছা আছে যদি আল্লাহ কবুল করে লাস্টের যেটা সেটা হবে চিনমর্তি হলে এবং সনদ বিতরণ করা হবে, কোর্সটিও সেরকম বাড়বে। তো ইনশাআল্লাহ আমরা রাজি আছি না? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, একসময় আমরা সোনার গাউটালে করবো, একসময় আমরা কিসার এক একটা করবো, অসুবিধা কি? আমরা দেখাবো যে পুরো দুনিয়াটা আমাদের। তো ইনশাআল্লাহ সেভাবে আপনারা মানসিকভাবে তৈরি হবেন, ফ্রি হওয়ার চেষ্টা করবেন না, এটাও একটা অভ্যাস করবো আমরা, দান মাল ব্যয় করা। আপনারা জানেন সাইয়েদ কুতুব রহমাতুল্লাহ আলাই একবার একটা কাজের পয়সা পেয়েছিলেন, একটা যুবক ছেলে ছিল, সে প্রতিদিন তার প্রোগ্রামে সামনে এসে বসত, কয়েকদিন দেখে যেতে পিছনে বসে যায়, দেরি হয়ে আসতে। একদিন ডাকালেন যে তুমি দেরি করছো কেন, তো বলল যে সবসময় তো আমি একটা সাইকেল দিয়ে আসতাম, আপনি অমুক দিন জেহাদের জন্য পয়সা পেয়েছিলেন, আমার ওই সাইকেলটা বিক্রি করে পয়সা দিয়েছিলাম, এখন যদি পায়ে হেঁটে আসতে হয় তাই আমার একটু দেরি হয়ে যায়। তো এরকম কাজ করেছেন, আমরা দরকার হয় একটা কোর্স করার জন্য নিজে শ্রম দিব, পয়সা জমা করব, তারপরে আমরা প্রোগ্রামটা করব। আমরা আমাদের নিজেদের পয়সা দিয়ে প্রোগ্রাম করবো ইনশাল্লাহ, আমরা এটার জন্য কারোর কাছে আল্লাহর কাছে পয়সা দেবো না ইনশাল্লাহ। তো যেহেতু এটা ভর্তি শেষ ছিল 21 তারিখে, আমরা সে অনুযায়ী খাবারের অর্ডার দিয়েছি, সেখানে পাশাক হবে না, বাইর থেকে খাবারের প্যাকেট আসবে। এই বইগুলো তৈরি করা হয়েছে যে কয়জন ভর্তি হয়েছে তাদের জন্য, এবং যে কয়জন আগে থেকে বুকিং দেওয়া ছিল, আজকে ভর্তি হয়েছে কিন্তু বুকিং ছিল আগে, এদের জন্য বইগুলো তৈরি করা হয়েছে। এবং আপনারা দেখবেন যে আলহামদুলিল্লাহ বাংলায় যতগুলো সিয়ামের বই আছে সবগুলো মিলান, এরকম একটা বই আপনাদেরকে ইনশাল্লাহ কেউ দিতে পারবে না, কারণ এখানে সব বিষয়গুলো সংক্ষিপ্ত করানো হয়েছে। যেহেতু এটা ক্লাস, এটা ওয়াজের মাহফিল না, এই জন্য বিষয়গুলো এবং দলিলগুলো সাথে দেওয়া আছে যাতে আপনারা কাজ করতে পারেন। তো এই জন্য আমি বলবো যে ভাইরা ভর্তি হন নাই, তো খাবারের সময় আপনি আজকে আমাদের খাবার দিতে পারবো না, এই জন্য দুঃখিত আসলে, কারণ আমাদের ঘোষণাটা আগে স্পষ্টই ছিল, গত জমায় বলেছিলাম যে এটা ফ্রি না, তো সেদিকে আমরা খেয়াল রাখবো ইনশাআল্লাহ। الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه اجمعين আমাদের আলোচনা হচ্ছিল ফিদিয়া, ফিদিয়া কি জিনিস এবং কার উপর ওয়াজিব। 26 পৃষ্ঠায় আপনারা 26 নম্বর পৃষ্ঠা থেকে দেখেন, ফিদিয়া হচ্ছে একজন মিসকিনের একদিনের খাবার, যারা বার্ধক্যজনিত কারণে অথবা স্থায়ীভাবে অসুস্থ হওয়ার কারণে সিয়াম পালনে একেবারে অক্ষম না হলেও কষ্ট হবে, একটা হচ্ছে একেবারে বার্ধক্য হয়ে শিশু হয়ে গেছে, হিতাহিত জ্ঞান নেই, তার উপরে সিয়াম ফরজ থাকে না। অনেকে আছে তা ভুল করে, বেহুশ হয়েছিল কয়েকদিন এরপরে মারা গেছে, তালাশ করে কাফফারা কিয়েছে, কয়েকজন নামাজ গেল। আচ্ছা, নামাজের কাফফারা আপনারা কোন কিতাব পেয়েছেন? আমরা একবার আলোচনা করব, তখন আমি বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ। সিয়াম যদি রাখতে সক্ষম কিন্তু খুবই কষ্ট হবে, হিতাহিত জ্ঞান তার আছে, এরকম বুড়া অথবা এমন অসুস্থ যার আর কোনো সুস্থ হওয়ার সম্ভাবনা নেই, কাজা করবে এরকম কোনো সুযোগ তার আসবে না, এরকম ব্যক্তির জন্য ফিদিয়ার ব্যবস্থা আছে। কোরআনে বলা আছে ওয়ালাল্লাযীনা ইউতীকূনহু ফিদিয়াতুন ত্বআমু মিসকিন, আর যাদের সাওম রাখার সামর্থ্য আছে কিন্তু কষ্টসাধ্য, ইউতীকূনার মধ্যে কষ্টসাধ্য বোঝা হয়, তারা যেন ফিদিয়া দেয়, ত্বআমু মিসকিন একজন দরিদ্রকে খাবার প্রদান করবে। সূরা বাকারা 2 নম্বর সূরা 184 নম্বর আয়াত। এখানে আমরা আগেও বলেছিলাম আয়াতে অর্থ হলো যারা সিয়াম রাখতে সক্ষম সে ফিদিয়া দিবে, এটা ইসলামের শুরুর দিকে ছিল যে সিয়াম রাখলেও হতো আবার ফিদিয়া দিলেও চলতো। পরবর্তীতে যখন আয়াত নাযিল হয়ে গেল ফামান শাহিদা মিনকুম আশ-শাহরা ফালিয়াসুমহু, তোমাদের যে কেহ এই মাসকে পাবে সে যেন অবশ্যই সিয়াম রাখে, এই আয়াত দ্বারা ওই হুকুম সুস্থ লোকদের জন্য রহিত হয়ে যায়, কিন্তু অসুস্থ এবং রুগ্ন ব্যক্তিদের জন্য আগের মতো অনুমতি থেকে যায়। তো এই আয়াতে ইবনে আব্বাস বলেন যে লাইসাত বি মানসুখাতিন, এই আয়াতটা একেবারে মানসুখ হয়ে যায়নি, বরং হুয়া শাইখুল কাবীর ওয়াল মারআতুল কাবীরা, বুড়ো আর বুড়ি একেবারে অসুস্থ হয়ে গেছে, লা ইস্তাতিআনা আন ইয়াসুমা, সিয়াম রাখতে সক্ষম নয়, ফায়ুতি ইমানে মাকানা কুল্লি ইয়াউমিন মিসকিনান, তারা প্রতিদিনের বিনিময়ে একজন মিসকিন খাওয়াবে। তাহলে ফিদিয়া হচ্ছে একজন মিসকিনের একদিনের খাবার, একজন মিসকিনের একদিনের খাবার। আর একদিনের খাবার নির্ণয় করবেন কেমনে? ফিদিয়া দিয়ে। ফিদিয়ার যে পরিমাপ ওটা একদিনের খাবার হিসেবে ধার্য করা হয়েছে। হাদিসটা হলেন সহিহ বুখারীর 4153 নম্বর হাদিস। কিভাবে মিসকিন খাওয়াবেন, ফিদিয়া দিবেন, কেমনে খাওয়াবেন, সেটা দুই রকম হতে পারে। খাদ্য তৈরি করে সিয়ামের সংখ্যা অনুযায়ী সমসংখ্যক মিসকিনকে আপ্যায়ন করা। মনে করুন আপনার 10টা সিয়াম গেল, খাবার তৈরি করে 10 জন মিসকিনকে দুবেলা করে খাওয়ালেন, একদিনে দুইবেলা খাওয়াই দিলেন 10 জন মিসকিনকে, যথেষ্ট। অথবা 20 জনকে একবেলা খাওয়াই দিলেন, তাতেও হবে। তাহলে একটা পদ্ধতি। আরেকটা হচ্ছে মিসকিনদের প্রত্যেককে এক মুদ পরিমাণ ভালো আটা দিবে। এক মুদ হলো 510 গ্রাম। তবে ফিকহে হানাফি অনুযায়ী 2 মুদ বা 1 কেজি 20 গ্রাম আটা বা তার সময় দিতে হবে। এটা হচ্ছে ক্ষেত্রের উপর নির্ভর করে, ক্ষেত্রায় ইমামদের মতবিরোধ আছে। হাদিসে বলা আছে ফাউন মিন তাআমিন, এক ফা খাদ্য। ক্ষেত্র আলোচনা আমার সামনে আসবে ইনশাআল্লাহ, ওখানে বিস্তারিত আলোচনা হবে। এখন শুধু মাথায় রাখেন যে ফিদিয়া হচ্ছে একজন মিসকিনের একদিনের খাবার। আর একদিনের খাবারটা বলতে কি বোঝায়? এক ফিদিয়া পরিমাণ। ফিদিয়া কি জিনিস? ক্ষেত্র পরিমাণ। ক্ষেত্র কি পরিমাণ? আমাদের ক্ষেত্র আলোচনা সামনে আসতেছে ইনশাআল্লাহ। এরপরে আমরা আছি সিয়াম ভঙ্গের কারণ সমূহ। কি কি কারণে সিয়াম ভঙ্গ হয়, ভঙ্গ হলে কি হবে? সিয়াম ভঙ্গের কারণ 2 প্রকার। ক, ওই সকল কারণ যার মাধ্যমে সিয়াম ভেঙে যায় এবং শুধু কাজাবাদি হয়। খ, ওই সকল কারণ যার মধ্যে সিয়াম ভেঙে যায় এবং কাজা ও কাফফারা উভয়কে অর্জিত হয়। প্রথম প্রকার, শুধু সিয়াম ভেঙে যাবে, কাজা করলেই চলবে, কাফফারা লাগবে না। এটা হচ্ছে ইচ্ছাকৃত ভাবে খাওয়া বা পান করা। হাদিসে বলা হয়েছে যদি কেউ ভুলে খায় বা ভুলে পান করে বসে তাহলে তার সিয়াম ভাঙবে না। হাদিসে বলা হয়েছে মান নাসিয়া ওয়া হুয়া সাইমুন, যে ব্যক্তি ভুল করে ফেলেছে অথচ সে সাইম, রোজাদার, ফা আকালা ওয়া শারিবা, খেলো বা পান করলো, ফালিউতিম্মা সাওমাহু, সেজন্য তার সিয়াম পূর্ণ করে, ফাইন্নামা আতআমাহুল্লাহু ওয়া সাকাহু, কেননা আল্লাহ তাআলা তাকে খাইয়েছেন এবং পান করিয়েছেন। ভুলে যে খাইল তাকে আল্লাহ তাআলা খাওয়াইছেন, আল্লাহ পান করাইলেন, কাজেই সে তার সিয়াম ভাঙবে না। হাদিসটা সহিহ মুসলিমের 2582 নম্বর হাদিস। সুতরাং যদি ভুলে না খায়, ইচ্ছাপূর্বক খাইল বা পান করলো, তাহলে অবশ্যই তার সিয়াম ভেঙে যাবে। তাহলে 1 এবং 2 পাওয়া গেল, খানা এবং পান করা। 3, ইচ্ছাকৃত ভাবে মুখ ভরে বমি করা। বড়াতে বেশি খেয়ে ফেলেছে, এখন গলায় হাত দিয়ে বমি করলো, তো এতে সিয়াম ভাঙিয়ে যাবে। এটা সম্পর্কে হাদিস আছে যে যদি ইচ্ছা করে সিয়াম ভাঙে তাহলে তা বমি করে, মান যারা হল কাইয়ু ফালাই তালাই কবা, অনিচ্ছাকৃত যার বমি হয়ে গেছে তার কাজা নাই, অর্থাৎ তার সিয়াম ভাঙবে না। অমানিস্তা কা আমদান, আর যে ইচ্ছে করে বমি করলো ফালিয়া খুবই, সে অবশ্যই কাজা করবে। তিরমিজি হাদিস নাম্বার 716 আর ইবনে মাজার 1676। 5, 4, 5, হায়েজ নেফাস, মেয়ে লোকদের হায়েজ নেফাস দেখা দিলে সিয়াম ভেঙে যাবে, এটা কাজা করতে হবে, কাফফারা নাই। 6, ইচ্ছাকৃত বীর্যপাত ঘটানো, কাউকে চুমু দেওয়ার মাধ্যমে হোক অথবা হস্তমোচনের মাধ্যমে হোক, এভাবে যদি ইচ্ছাকৃত ভাবে বীর্যপাত ঘটায় তাহলে সিয়াম ভেঙে যাবে। তবে যদি স্বপ্নে দোষের কারণে হয় বা অনিচ্ছাকৃত এমনি বীর্যপাত হয়ে যায় তো তাহলে তার দ্বারা সিয়াম ভঙ্গ হবে না। মনে মনে কেউ যদি কল্পনা করে এর দ্বারা এমনি বের হয়ে গেছে, তার কোনো এখানে ইচ্ছাকৃত বের করে নাই, তাতে সিয়াম ভাঙবে না। হাদিসে বলা আছে ইন্নাল্লাহ তাজাওয়াজা আন উম্মতি মা হাদাসাত বিহি আনফুসুহা মা লাম তা'মাল, দেখালাম যে আল্লাহ তাআলা আমার উম্মতের ওই সকল গুনাহ ক্ষমা করে দিয়েছেন যা তার মনে মনে কল্পনা করেছে, যতক্ষণ পর্যন্ত সে কাজের অথবা কথায় পরিণত না করবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ ক্ষমা করবেন। হাদিসটা সহিহ বুখারীর 5269, মুসলিমের 3346, তিরমিজির 1183। সাওম অবস্থায় যদি কোনো ব্যক্তি স্ত্রীকে চুমু দেয় বা আলিঙ্গন করে তাতে সাওম ভাঙবে না, তবে এই বিষয়টা কঠিন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি থেকে আয়েশা আল্লাহর রাসূলের স্ত্রী আয়েশা বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকাব্বিলুহু সাওম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি তার স্ত্রীকে সায়েম অবস্থায় চুমু দিতেন, ওয়ুবাশিরু আলিঙ্গন করতেন, ওয়াহুয়া সায়েম ওয়ালাকিন্নাহু আমলাকাকুম লিআরবিহি, কিন্তু তিনি নিজেকে নিয়ন্ত্রণ করতে সক্ষম ছিলেন। আর আইয়ুকুম আমলাকুকুম লিহাজাতিহি, তো এখানে লেখাগুলো একটু ভুল হচ্ছে, তোমাদের মধ্যে কে আছে এরকম যে আল্লাহর রাসূলের মতো নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবে। এই জন্য যদিও স্ত্রীকে চুমু দিলে বা আলিঙ্গন করলে সিয়াম ভঙ্গ হবে না, কিন্তু এর দ্বারা যদি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে তাহলে কিন্তু সিয়াম ভেঙ্গে কাফফারা অজীব হয়ে যাবে, এবং সেক্ষেত্রে খালি একটা কাজা করলেই চলবে না। হাদিসটাতে বুখারীর 1927, মুসলিমের 2632, আবু দাউদের 2384, তিরমিজির 729। আর একটা যে বলা হয়েছে, গালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকাব্বিলু ওয়া হুয়া সায়িমুন ওয়া আনা সায়িমাতুন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে চুমু দিতেন অথচ তিনিও সিয়ামওয়ালা আমিও সিয়ামওয়ালা, আবু দাউদ মুসলিমের 2630 নম্বর, আবু দাউদের 2386 নম্বর। 7 নম্বর, খাবার হিসেবে ব্যবহার হয় না এমন জিনিস যদি কেউ ইচ্ছাকৃতভাবে খায় তাহলে সব ভেঙে যাবে। মাটি খাইল কিছুক্ষণ অথবা গাছ চাপাইয়ে খাইল, অখাদ্য খেল, তাতেও সিয়াম ভেঙে যাবে। 8, সাওম ভেঙে ফেলার যেও ইচ্ছা করা একেবারে যদি নিয়ত তো ফরজ, এখন নিয়ত ভেঙে ফেলেছে সে, কিন্তু খাবার কিছু পায় না বলে খায় না, কিন্তু তার নিয়ত ভেঙে ফেলেছে, তো এটা ফকিরদের মতে মহাদ্রেশিনদের মতে সাওম ভেঙে যাবে। অবশ্য হানাফি ফিকা অনুযায়ী বলা হয়েছে যে আগে তো বলা হয়েছে যতক্ষণ না করবে ততক্ষণ ভাঙবে না। আরো একটা হাদিস আছে, হাদিসটা দেওয়া সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাসুমু ইয়াউমাস সাবত, তোমরা শনিবারে সিয়াম রেখো না, ইল্লা ফি মাফতারাদাল্লাহু আলাইকুম, তবে আল্লাহ তোমাদের উপর যা ফরজ করেছেন, ফাইল্লাম ইয়াজিদ আহাদুকুম ইল্লা লিহা ইনাবাতিন, শনিবার রোজা রেখে ফেলেছো এখন ভাঙ্গার কিছু পাও না, তো যদি আঙ্গুর গাছের ছাল পাও অথবা কোনো গাছের ডাল পাও, ফালিয়াম দাহু, এটাও চাপাও, এটা চাপাইতে বললেন, ভাঙতে বললেন চাপাইয়া, তাহলে বোঝা গেল কোনো কিছু না খাওয়া পর্যন্ত ওটা ভাঙবে না। যদি না খেলে ওটা ভেঙে যেত তাহলে কেন বললেন গাছের ছাল খাইলো, খাইয়ে তারপর ভাঙবো, এটা হানাফিদের দলিল। এই কারণে হাদিসটা সহি, সুনান তিরমিজির 744। তো এখানে মুহাদ্দিসিনদের বক্তব্য হচ্ছে আসলে এটা হলো সাওম সাধারণত ভাঙ্গার জন্য কিছু খাওয়া হয় তাই বলা হয়েছে আমভাবে, তো এইভাবে বলা হয়েছে, কিন্তু এর মানে এই না যে না খেলে সাওম ভাঙবে না, নিয়াত যেহেতু ফরজ, নিয়াত যদি ছুটে যায় ভেঙে যাবে। 9, সূর্যোদয় বা সূর্য অস্তের ব্যাপারে ভুল ধারণা হওয়া, মনে করলো যে সূর্য এখনো ডুবে নাই, ডুবে গেছে, খেয়ে ফেললো, পরে দেখালো সূর্য উঠে গেছে, এখন সাওম ভেঙে গেছে, বাকি কাজা করলেই চলবে, কাফফারা লাগবে না। অথবা ভোর রাতে মনে করলো যে এখনো সময় আছে, পরে দেখলো যে সময় আগেই শেষ হয়ে গেছে, তো কাজা করলেই চলবে, কাফফারা লাগবে না। সিংগা বা রক্ত দানের জন্য রক্ত বের করা, হাদিসে বলা হয়েছে আফতারুল হাজিম ওয়াল মাহজুম, যে সিংগা লাগায় এবং যাকে লাগানো হলো উভয় জন ইফতার করে ফেললো, মানে ভেঙে ফেললো, আবু দাউদ 2369 এবং হাদিস সহিহ হাদিস। অবশ্য পরীক্ষা করা, রক্ত পরীক্ষা করার জন্য অল্প রক্ত দিলে পরে সাওম ভঙ্গ হবে না, সেটা সম্পর্কে হাদিস পরে আছে। সাবেক আল বুনানি থেকে বর্ণিত তিনি বলেন, ইসআল আসবে মালিক আকুনতুম তাকরাহুন আল হিজামাত আল সাইম, তোমরা কি সায়েমের জন্য হেজামতকে অপছন্দ করতে, মাকরুহ মনে করতে, না এটা না, ইল্লা মিন আদলিদ দস, তবে বৃদ্ধ এক দুর্বলতা বেড়ে যেতে পারে, সেই কারণে এটা আমরা নিষেধ করতাম। তো এই হাদিসে বোঝা যায় যে দুর্বলতার কারণে ওটা বলা হয়েছে। কাজে দুর্বল যদি না হওয়ার আশঙ্কা থাকে তাহলে অল্প রক্ত নিলে তার দ্বারা সিয়াম ভঙ্গ হবে না। এই মাসলাতেও হানাফিদের সাথে দ্বিমত আছে অন্যান্য মুহাদ্দিসিনদের। হানাফিরা বলে যে না, এই হাদিসের পরবর্তী হাদিসের কারণে সাওয়াম অবস্থায় হেজামত লাগালে, সিঙ্গা লাগালে সিয়াম ভঙ্গ হবে না। কিন্তু মুহাদ্দিসিনদের বক্তব্য হচ্ছে যে ওই যে আগের হাদিসটা ওটা স্পষ্ট, কাজে ওটা দ্বারা সিয়াম ভঙ্গ হয়ে যাবে। আর দ্বিতীয় হাদিসটা হচ্ছে অল্প যদি বের করে তার দ্বারা ভঙ্গ হবে না, এবং পরীক্ষা নিরীক্ষার জন্য প্রয়োজনীয় রক্ত নিলে তাতে ভঙ্গ হবে না। আরো একটা হাদিস আছে, আল্লাহ রাসূল নিজেও সায়াম অবস্থায় সিঙ্গে লাগিয়েছেন। এই কারণে কিছু মাসালা এখানে দেওয়া আছে। মাসালা এক, একাধিক হাদিস প্রমাণ করে যে সিঙ্গা উভয়ের ফর্ম ভঙ্গ করে দেয়, যে লাগায় এবং যাকে লাগানো হয়। আবার এর বিপরীতে অন্যান্য হাদিস রয়েছে যা প্রমাণ করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সর্বত্র সিঙ্গা লাগিয়েছেন। তাই সিঙ্গার ব্যাপারে আলেমদের ইখতিলাফ সৃষ্টি হয়েছে। জমহুর ওলামাদের মত হলো সিয়াম আদায়কারীর জন্য সিঙ্গা লাগানো বৈধ, নিষেধাজ্ঞার হাদিসগুলো বৈধতার হাদিস দ্বারা রহিত ও মানসুখ হয়ে গেছে। ইমাম আহমদের মাযহাব হচ্ছে সিঙ্গা সম ভঙ্গকারী। শাইখুল হাদিস শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া ও তার শিষ্য ইবনুল কাইয়িম এই মত গ্রহণ করেছেন। অর্থাৎ আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাই, ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাই এবং ইবনে কাইয়িম রহমতুল্লাহ আলাই এরা বলেছেন যে সিয়াম অবস্থায় সিঙ্গা লাগালে সিয়াম ভঙ্গ হয়ে যাবে ওই হাদিসের কারণে। সৌদি আরবের অধিকাংশ আলেম এটাই গ্রহণ করেছেন। অতএব রমজানের দিনে সিঙ্গা পরিহার করাই সতর্কতা, এতে কোনো ইখতিলাফ থাকে না, এটা আমাদের ফয়সালা। আমরা মনে করি যেহেতু একদল বলেছেন ভাঙবে আর একদল ভাঙবে না, সতর্কতা হলো এই যে দিনের বেলায় না লাগানো বর্জন করা, তাহলে ওরা আমাদের মতবাদ থেকে ইখতিলাফ থেকে উঠতে থাকা গেল। দুই, অপারেশন দ্বারা বিষাক্ত রক্ত বের করলে ফর্ম পালনকারীর ফর্ম ভেঙে যাবে, তবে ডাক্তারের ফর্ম ভাঙবে না। এটা যারা ভাঙবে তারা বলেছে ওই যে সিঙ্গা লাগার কারণে, তাদের কথা এটা ওই সত্য অনুযায়ী। তিন, মাথা হালকা করা বা কোনো কারণে স্বেচ্ছায় নাক থেকে রক্ত বের করলে ফর্ম ভেঙে যাবে, অনিচ্ছায় অধিক রক্ত বের হলেও ফর্ম ভঙ্গ হবে না। রক্ত বের হওয়ার কারণে যদি শরীর দুর্বল হয় ও রোজা ভাঙ্গার প্রয়োজন হয় তাহলে তার অনুমতি রয়েছে, কারণ সে অসুস্থ। এটাও ওই মাত্রাগুলোর সাথে সম্পৃক্ত যে রক্ত বের করে সিয়াম ভাঙ্গ হবে কি হবে না, তো সেইখানে যে মতবাদ আছে এগুলো এটা সবগুলোর সাথে জড়িত। চার, রক্ত পরীক্ষা করলে সোম ভঙ্গ হবে না, এটা আগে আলোচনা হয়ে গেছে। হ্যাঁ, ইখতিলাফ এড়িয়ে থাকার জন্য এসব কাজ রাতে করা উত্তম, তবে রক্ত বেশি বের হলে সোম ভেঙে যাবে, তাই রাত ব্যতীত এসব কাজ না করা উত্তম। অসুখের জন্য আয়োজন হলে করবে, তবে শ্রম ভেঙে যাবে পরে কাজা করবে। এটা ওই রক্ত বের হয়ে শ্রম ভঙ্গ হয় যারা বলেছেন, তাদের বক্তব্য এটা, যেটা আমরা দুইটা মত গ্রহণ করেছি। পাঁচ, অনিচ্ছাকৃতভাবে শ্রম পালনকারী শরীর থেকে দুর্ঘটনা অথবা জখমের কারণে অধিক রক্ত বের হলে শ্রম নষ্ট হবে না। যদি দুর্বলতার কারণে শ্রম ভাঙতে বাধ্য হয় তাহলে সে অসুস্থ ব্যক্তির ন্যায় শ্রম ভাঙবেও কাজা করবে। ছয়, দাঁত বের করার কারণে শ্রম ভাঙবে না যদিও বেশি রক্ত বের হয়, কারণ সে রক্ত বের করার জন্য তা বের করেনি, রক্ত তার ইচ্ছা ব্যতীত বের হয়েছে, কিন্তু সে রক্ত গিলবে না, যদি ইচ্ছাকৃতভাবে রক্ত গিলে ফেলে শ্রম ভেঙে যাবে। সাত, ডাক্তারি যন্ত্র দ্বারা কিডনি পরিষ্কার করে সে রক্ত বিভিন্ন কেমিক্যাল যেমন সুগার লবণ ইত্যাদি মিশিয়ে পুনরায় তার শরীরে প্রতিস্থাপন করলে শ্রম ভেঙে যাবে। আট, সিঙ্গার ন্যায় রক্তদান করলে শ্রম ভেঙে যাবে, তাই রাত ব্যতীত এসব কাজ করা উচিত নয়। দশ, শরিয়াত অনুসারে শুভে সাদেক হতে শ্রম শুরু হয়, কাজে শুভে সাদেক না হওয়া পর্যন্ত পানাহার ইস্ত্রি ব্যবহার ইত্যাদি করা যাবে, খাওয়া দাওয়া করা যাবে, এতে কোনো নাগায়াতের কিছু নেই। যারা একবার খাওয়া দাওয়া করার পরে শুয়ে গেলে রাত থাকা সত্ত্বেও খাওয়া দাওয়া করা যাবে না, ইস্ত্রি ব্যবহার করা যাবে না বলে এরা ভুল। শুভে সাদেকের পূর্ব পর্যন্ত সব জায়গা আছে, নিয়াত করুক বা না করুক, আগে নিয়াত করে ফেলেছে, এখন রাত্র হয়ে গেছে, একটু পানি পান করতে মনে চায়, করতে পারবে, সময় যেহেতু আছে করতে পারবে, অসুবিধা নেই। নিয়াত করলে অসুবিধা নেই, রাত্র যেহেতু আছে আবার নিয়ত করে নিবে, অসুবিধা নেই। শ্রম অবস্থায় সুরমা বা তেল লাগানো অথবা খুশবুর ঘেরান নেওয়া দায়ের হচ্ছে। এমনকি চোখে সুরমা লাগালে যদি থুতু কিংবা সেলেস্তায় সুরমার রং দেখা যায় তবুও শ্রম ভাঙবে না, বাতিল হবে না। লোবান বা আগরবাতি জ্বালিয়ে তার ধোয়া গ্রহণ করে শ্রম ভেঙে যাবে, এটা খেয়াল রাখবেন। রমজান মাসে অনেকে খতম পড়ায়, তারা কোরআন খতম পড়ায়, পয়সা দিয়ে তারা এটা করে, আগরবাতি জ্বালায়। তো আগরবাতি তো ধোয়া আছে, এগুলো তার আশ্রম নষ্ট হয়ে যায়। একইভাবে কেউ যদি বিড়ি সিগারেট অথবা হুক্কার ধোয়া পান করে তবে তার শ্রম ভেঙে যাবে। কিন্তু গোলাপ, কেওড়া ফুল, আতর ইত্যাদি যেসব খুশবুতে ধোয়া নেই তার ঘেরান নিতে কোনো সমস্যা নেই। স্বয়ং ব্যক্তি যদি নিজের থুথু বা কপ মুখের ভিতরে গিলেই ফেলে, থেকেই গিলে ফেলে, তার যত বেশি হোক না কেন তাতে শ্রমের কোনো ক্ষতি হবে না। নিজের শ্রম মুখের ভিতর থেকে গিলে ফেলেছে। মুখটা হলো আসলে এক বিবেচনায় বাইরে আর এক বিবেচনায় ভিতরে। বাইরে কেমনে? উজু করার সময় কুলি করি আমরা, মুখে পানি নেই, সিয়াম ভাঙে না। আবার মুখের থুথু ভিতরে থেকে ভিতরে নিলে সিয়াম ভেঙে যায় না। যদি এটা বাইরে হতো তাহলে কিন্তু থুতু গিলে ফেললে সিয়াম ভাঙার কথা, আবার ভিতরে যদি হয় তাহলে কুলি করলে ভাঙার কথা। দেখা যায় যে বাইরের থেকে পানি মুখের ভিতরে নিয়ে কুলি করলে ভাঙে না, আবার মুখের ভিতর থেকে থুতু গিললে ভাঙে না। এই মুখটা আসলে দুই অবস্থানে আছে, মাঝামাঝি আছে। এক বিবেচনায় এটা বাইরের অংশ, আর এক বিবেচনায় ভিতর অংশ। যেমন একভাবে সায়েম ব্যক্তি নিজের থুতু বা কপ মুখের ভিতর থেকে গিলে ফেলে তার যত বেশি হোক না কেন তাতে শ্রমের কোনো ক্ষতি হবে না। তবে খেয়াল রাখবেন নিজের টাউন আবাস। আচ্ছা, চোদ্দ, রাত্রে যদি গোসল ফরজ হয় অথবা হায়েজ ও নেফাস বিশিষ্ট নারী যদি ফজরের পূর্বে পবিত্র হয় তাহলে শুভে সাদেকের পূর্বে গোসল করে নেওয়া উচিত। গোসল ফরজ হলো, তো শুভে সাদেকে আগেই করে নেওয়া উচিত। কিন্তু যদি কেউ গোসল করতে দেরি করে কিংবা সারাদিন গোসল নাও করে থাকে তবে শ্রমের ক্ষতি হবে না। গোসল ফরজের জন্য গোসল করে নেবে, গোসল করার সুযোগ পায় নাই বা করে নাই তাতে শ্রম হয়ে যাবে। গোসল না করার কারণে গুনাহগার হবে তা ভিন্ন বিষয়। পনেরো, নাকের সেলেস্তা জোরে টানার কারণে যদি হলকুমের ভিতরে চলে যায় তাতে শ্রমের কোনো ক্ষতি হবে না। ষোলো, কুলি করার সময় যদি অসতর্কতাবশত শ্রমের কথা স্মরণ থাকা সত্ত্বেও হলকুমের মধ্যে পানি চলে যায় অথবা ডুব দিয়ে গোসল করার সময় হঠাৎ নাকে বা মুখ দিয়ে পানি হলকুমের ভিতরে চলে যায় তবে শ্রম ভেঙে যাবে, তবে পানাহার করতে পারবে না। এই শ্রম কাদা করা ওয়াজিব, কাফফারা দেওয়া ওয়াজিব নয়, কাফফারা লাগবে না। সতেরো, শ্রম অবস্থায় দিনের বেলায় স্ত্রী সহবাস করলে এমনকি পুরুষের খতনা করা স্থান স্ত্রীর জনিধারে প্রবেশ করলে বীর্যপাত হোক বা না হোক শ্রম ভেঙে যাবে, কাজা এবং কাফফার উভয়টি ওয়াজিব হবে। এই একটা শ্রুতি কাজা কাফফারা সৈয়দ অনুযায়ী ইচ্ছাকৃত যদি খাওয়া দাওয়া করে বা সিয়াম ভাঙ্গে কাফফারা কাজা করতে হবে, কাফফারা লাগবে না, এটাই সহিহ মাযহাব। অবশ্য হানাফি মাযহাব অনুযায়ী যদি ইচ্ছাকৃত ভাবে খাওয়া দাওয়া করুক বা যাই করুক রোজা ভাঙ্গে তাহলে কাজাও লাগবে কাফফারাও লাগবে। মুহাদ্দিসিনদের এবং আরো ওলামাদের এবং অন্যান্য ইমামদের বক্তব্য হচ্ছে যে না, যেটা কোরআনে বলা আছে যে যদি কেউ সিয়াম অবস্থায় স্ত্রী সহবাস করে তাহলে তার বেলায় কাফফারা আসবে, আর স্ত্রী ব্যবহার করা ছাড়া অন্য কোন বিষয় যদি ইচ্ছাকৃত সিয়াম ভাঙ্গে তাতে শুধু কাজা করতে হবে, কাফফারা লাগবে না। ১৯, উল্লেখিত সিয়াম অবস্থায় সন্তানকে দুগ্ধদানকারিণী মহিলা বাচ্চাকে দুধ পান করাতে এলে তার শ্রম ভঙ্গ হবে না এবং কোন রামাদানে কোনো ক্ষতি হবে না, বাচ্চাকে দুধ পান করা যাবে। নাকের ছিদ্র দিয়ে কোনো কিছু গলায় কিংবা পাকস্থলিতে পৌঁছালে সিয়াম ভঙ্গ হয়, কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আসবিল উযু, তুমি উযু পূর্ণভাবে করো, অখাল্লিল বাইনাল আসাবে, আর তুমি আঙ্গুল খিলাল করো, বালিগ ফিল ইসতিনসাক, আর নাকের ভিতরে পানি দেওয়ার ক্ষেত্রে খুব ভালোভাবে করো, ইল্লা আন তাকুনা সায়মান, তবে সায়েম হলে এটা নাকের ভিতরে পানি দিয়ে তুমি ঢুকাবে না, এরকম গড়গড়ার সাথে কুলি করা নিষেধাচ্ছে। তো বিষয়টা হচ্ছে যে এখানে বলা আছে ইল্লা আন তাকুনা সায়মান, তবে তুমি সায়েম হলে করে এটা করবা না, নাকে পানি ঢুকাইবা না, টান দিবা না, তাতে বোঝা যায় নাক দিয়ে যদি কোনো কিছু বাতাস্তর্যে ঢোকে তার শ্রম ভেঙে যাবে। ২১, যদি জানা থাকে যে নাকের ডোপ গলায় পৌঁছাবে তবে তা ব্যবহার করা বৈধ নয়। কিন্তু এক্ষেত্রে যদি তার অসুস্থতা এমন পর্যায়ে হয় যে তার জন্য সিয়াম করা বৈধ, তবে সে সিয়াম ভাঙ্গা হবে, এটা সিয়াম ভঙ্গ করা বোঝাবে। একটা শব্দ এখানে ভঙ্গটা উঠে না লিখে নেবেন, তবে সে সিয়াম ভঙ্গ করে এই ধরো ব্যবহার করতে পারবে এবং পরবর্তীতে কাজা করবে। ২২, ইঞ্জেকশনের মাধ্যমে শক্তিবর্ধক কিছু প্রবেশ করালে সিয়াম ভঙ্গ হবে। ইঞ্জেকশনের মাধ্যমে শক্তিবর্ধক যদি কোনো কিছু বের করা ঢুকানো হয়। ২৩, রক্ত গ্রহণ করলে সিয়াম ভেঙে যাবে। ২৪, কিডনি ডায়ালাইসিসের মাধ্যমে সময় রক্ত পরিবর্তন কিংবা রক্তে শক্তিবর্ধক কোনো কিছু যুক্ত করলে সিয়াম ভেঙে যাবে। তবে কিডনি ডায়ালাইসিসের সময় যদি শুধুমাত্র রক্তকে পরিষ্কার করা হয় এবং এতে কোনো শক্তিবর্ধক দ্রব্য কিংবা নতুন রক্ত সংযোগ না করা হয় তবে সিয়াম ভাঙবে না। লজ্জাস্থান দিয়ে দেহে কোনো কিছু প্রবেশ করালে সিয়াম ভঙ্গ হবে না, যেমন সাপোজিটরি, তবে তা শক্তিবর্ধক হলে সিয়াম ভঙ্গ হয়ে যাবে। যে সমস্ত কারণে সিয়াম ভঙ্গ হবে না, এক, ক্রিম, তেল, মেকআপ, লিপস্টিক, ঠোঁট আর্দ্রকারী দ্রব্য, সুগন্ধি ইত্যাদি ব্যবহার করলে সিয়াম ভঙ্গ হবে না। ২, মুখের লালা কিংবা সর্দি ঘিরে ফেললে সিয়াম ভঙ্গ হবে না। ৩, কিছু বক্ষব্যাধির ঔষধ আছে যা জিহ্বার নিচে রাখা হয়, এই ঔষধের কোনো অংশ সে গিলে না, এতে সিয়াম ভঙ্গ হবে না। কুলি করা, গোসল করা, যদিও বা শুধুমাত্র আরামের উদ্দেশ্যে হয়, অনুরূপ সাঁতার কাটা, পানিতে ডুব দেওয়া, এতে সিয়াম ভঙ্গ হবে না। তবে এর কোনোটির ক্ষেত্রে পানি পেটে প্রবেশ করার আশঙ্কা হলে তা বৈধ নয়। ৫, সিয়াম অবস্থায় মিসওয়াক ব্যবহার করা জায়েজ। আবু হুরায়রা থেকে হাদিস বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউলা নাসুক্কা লা উম্মতি লা আমারতুম মিসওয়াক ইনদা কুল্লি মা কুল্লি সালাত, আমার উম্মতের জন্য কষ্টকর না হতো তাহলে আমি প্রত্যেক সালাতের সময় মিসওয়াক করতে হুকুম দিতাম। বুখারী ৮৮৭, মুসলিম ৬১২, আবু দাউদ ৪৭, তিরমিজি ২২, নাসাই ৭। এই হাদিস থেকে বোঝা যায় যে মিসওয়াক করতে কোনো অসুবিধা নেই। এখন মিসওয়াক কাঁচা ডাল হলে তার আর একটা কিছু বলা আছে, লা বাস আন ইয়াসতাকা সাইমু বিসওয়াকি আর রাতবি ওয়া লিয়াবিস, সিয়ামলা তাজা লাকড়ি অথবা শুকনো লাকড়ি ব্যবহার করতে কোনো সমস্যা নেই। অনেকে আছে ভুল বুঝে যে রোজাদারের মুখে দুর্গন্ধ আল্লাহর কাছে মেসকম্বারের চেয়ে বেশি প্রিয়, তাই যদি মেসওয়াক করে দুর্গন্ধ দূর করা হয় তাহলে কেমনে হলো, এটা ভুল। আল্লাহর কা হাদিসটা শুনি, ওটা অর্থ এই না, ওটা হচ্ছে সিয়ামের কারণে না খেয়ে থাকার কারণে ক্ষুধার কারণে যেটা হয় ওইটা সম্পর্কে বলা আছে। এর মানে এই না যে মেসওয়াক করা যাবে না, মেসওয়াক বিকেলেও করা যাবে। গ্রামের মেয়ে লোকদের মশলা আছে যে আসরের পরে আর মেসওয়াক করা যাবে না, এজন্য অনেকে জিজ্ঞেস করে আসরের নামাজের আগে মেসওয়াক করা যাবে কিনা। হ্যাঁ ভাই, করা যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউলা আনাসুক্কা লা উম্মতি, আমার উম্মতের জন্য যদি আমি কষ্টকর মনে না করতাম তাহলে আমি ওদেরকে মেসওয়াক করতে হুকুম দিতাম প্রত্যেক সালাতের সাথে। প্রত্যেক সালাতের মধ্যে আসর সালাত নেই, আসরও আছে, কাজে প্রত্যেক সালাতের সঙ্গে মেসওয়াক করা যাবে। অতএব রমজানের বিকেলেও মেসওয়াক করা যাবে, কোনো সুবিধা নেই। মেসওয়াকের সময় দাঁতের মাড়ি থেকে রক্ত বের হলে সমস্যা নেই, সিয়াম নষ্ট হবে না, তবে রক্ত গলাধোকরণ করবে না, গিলে ফেলবে না। রোজাদার ব্যক্তি যদি খাদ্য জাতীয় ইঞ্জেকশন নিতে বাধ্য হয় তাহলে অসুস্থতার জন্য সে তা নিবে ও পরে রোজাটি কাজা করবে। দাঁতের মাজন রোজা ভঙ্গকারী নয়, বরং তা মেসওয়াকের মতোই, তবে পেটে যেন না যায় সেজন্য সতর্ক অবলম্বন করা জরুরি। যদি অনিচ্ছায় পেটে যায় তবে সমস্যা নেই, মাজন দ্বারা দাঁত মাজলে তা মাজাই উত্তম। মাজন দ্বারা রাতে দাঁত মাজাই উত্তম, কেননা বুড়াবুড়া ভিতরে চলে গেল তো সেজন্য অসতর্কতা থেকে ক্ষতি হতে পারে, রাতের মাজাই উত্তম। তবে দিনে মাজা না যায় না, মাজন ব্যবহার করে না যায় কিছু নেই। গড়গড়ার ঔষধের কারণে ওষুধের কারণে সিয়াম ভঙ্গ হবে না, যদি তা গলাধকরণ না করে, তবে বিশেষ প্রয়োজন ব্যতীত রাত পর্যন্ত অপেক্ষা করা উত্তম। মুখের দুর্গন্ধ দূর করার জন্য স্প্রে ব্যবহার করা বৈধ, যদি তার মূল ধাতু গলায় না পৌঁছে। মলদ্বারে সিরিঞ্জ দ্বারা তরল পদার্থ প্রবেশ করালে রোজা ভাঙবে না। সিয়াম পালনকারী গোসল ও শীতলতা অর্জন করলে সিয়াম ভাঙবে না। হাদিসে দেওয়া আছে যে লাকাদ রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বিল আরাজ ইয়াসুদ্দু আলা রাতিল মা ওয়া হুয়া সাইম মিন আতাশি আও মিন হাররে। আবু বকর ইবনে আব্দুর রহমান বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছি তিনি আরজ নামক জায়গায় মাথায় পানি ঢালছেন গরম থেকে বাঁচার জন্য এবং পিপাসার থেকে বাঁচার জন্য। আবু দাউদের 2367 নম্বর হাদিস। বাবুর্চি প্রয়োজনে খানার স্বাদ পরীক্ষা করতে পারবে, তবে তার জন্য প্যাকে প্রবেশ না করে সেটি খেয়াল রাখবে। ইমাম আহমদ বিন হাম্বল বলেন, আমার কাছে পছন্দনীয় হল সাম অবস্থায় খাবারের স্বাদ পরীক্ষা না করা, তবে কেউ তা করলে সমস্যা নেই। এরকম মেয়ে লোকদের ব্যাপারেও, যে স্বামী যদি বদমেজাজি হয়, লবণ একটু বেশি হলে উল্টাপাল্টা করবে, তো তাহলে সেক্ষেত্রে জিহ্বা থেকে লবণ দেখা যেতে পারে হাদিস অনুযায়ী। বাকি যদি তা না করা তাই উত্তম। হাঁপানি, এজমা প্রভৃতি রোগের ব্যবহৃত প্রতিবার চিকিৎসা ও তার বিধান। ক, চাপের মাধ্যমে গ্যাসীয় পদার্থ নির্গতকারী ইনহেলার, এর দ্বারা সিয়াম ভঙ্গ হয় না, কেননা তা গ্রহণ করা পানাহার কিংবা এর বিকল্প নয়। এছাড়া ইনহেলার ব্যবহৃত দ্রব্যের কোন অংশ পাকস্থলীতে পৌঁছানোর বিষয়টি নিশ্চিত নয়, আর এক্ষেত্রে সিয়ামের বিষয়টি নিশ্চিত। আর যদি ধরেও নেওয়া হয় যে এই দ্রব্যের কিছু অংশ পাকস্থলীতে পৌঁছে থাকতে পারে, তবে তা এত সামান্য যে তা উপেক্ষার যোগ্য। এমনিভাবে কুলি করার পর অবশিষ্ট পানি কিংবা মেথোয়াকে বিদ্যমান রাসায়নিক উপাদান উপেক্ষার যোগ্য, মানে ওইটার সাথে যতটুকু থেকে যায়, কুলি করার পরে মুখে ভিজা ভিজা লাগে, এটা যদি ছুটোর সাথে চলে যায়, এটার দ্বারা সিয়াম ক্ষতি হবে না, ওরকম তো ধুলাবালুও যায়, তো এগুলো ক্ষতি হবে না, এগুলো আল্লাহ তালা ক্ষমা করে দেবেন। অক্সিজেন গ্রহণ পানাহার নয়, পানাহারের বিকল্পও নয়, অতএব তা সিয়াম ভঙ্গকারী নয়। ক্যাপসুল চূর্ণকারী ইনহেলার সিয়াম ভঙ্গকারী, কেননা এই ক্যাপসুলের চূর্ণ পাকস্থলীতে পৌঁছতে পারে। নেবুলাইজার ব্যবহারে সেলাইনের সূক্ষ্ম বাষ্প পেটে পৌঁছানো প্রায় নিশ্চিত, যা প্রতিহত করা রোগীর পক্ষে সম্ভব নয়, আর তাই নেবুলাইজার ব্যবহারে সিয়াম ভঙ্গ হবে। দ্বিতীয় প্রকার বিস্তর বিতরণ। দ্বিতীয় প্রকার বলতে যে কারণে সিয়াম ভঙ্গ হবে এবং কাফফারা ওয়াজিব হবে, যে কারণে এতক্ষণ আমরা আলোচনা করলাম যে সকল কারণে সওম ভেঙে যাবে, কাফফারা লাগবে না। এখন আমরা আলোচনা করব যে কারণে সওম ভেঙে যাবে, কাফফারাও লাগবে, কাজাও করতে কাফফারাও লাগবে। জমহুর উলামাদের মতে শুধুমাত্র রমাদান মাসে ইচ্ছাকৃত ভাবে স্ত্রী সহবাস করলে কাজা এবং কাফফারা উভয়টাই ওয়াজিব হবে। এটা সিয়াম অবস্থায় সবচেয়ে বড় গুনাহের কাজ। সিয়াম অবস্থায় স্ত্রী সহবাস করলে ফরজ নফল সব ধরনের সিয়াম ভেঙে যাবে, তবে নফল সিয়ামের ক্ষেত্রে ইমাম আবু হানিফা এবং ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির মতে শুধুমাত্র কাজা আদায় করতে হবে, কারণ তাদের মতে নফল শুরু করলে ওয়াজিব হয়ে যায়, পূর্ণ করা ওয়াজিব হয়ে যায়, কাজে কাজা করতে হবে। আর অন্য অন্য ইমামদের মতে নফল হচ্ছে নিজের এখতিয়ারে। হাদিসে বলা আছে, আর সোয়াইমুল মুতাতাব্বি আমিরুন নফসিহি ইনশা সামা ওয়া ইনশা আফতারা। উম্মে হানি থেকে বর্ণিত তিনি বলেন, নফল সওম পালনকারী সম্পূর্ণ স্বাধীন, নফল সওম পালনকারী আর সোয়াইমুল মুতাতাব্বি আমিরুন নফসিহি, নফল সওম পালনকারী সম্পূর্ণ স্বাধীন, ইনশা সামা ওয়া ইনশা আফতারা, ইচ্ছা করলে সে রাখতে পারে, ইচ্ছা করলে ভাঙতে পারে। তিরমিজি 732, মুসনাদ আহমদ 26793, বাইহাকি 8607। এই হাদিস থেকে বোঝা যায় যে নফল সিয়াম ইচ্ছা করে রাখতে পারে, সেটা ভাঙতেও পারেন, অতএব অন্যদের মতে কাজা করা লাগবে না, কিন্তু ইমাম আবু হানিফার মতে কাজা করতে হবে, তবে কাজা করে নেওয়াটাই উত্তম। কাজা করে ইখতিলাফ থেকে বাঁচা যায়। আর রমাদানের ফরজ সিয়ামের ক্ষেত্রে কাজা সহ কাফফারা আদায় করতে হবে। রমজানের সিয়াম যদি কেউ রাখার পরে স্ত্রী সহবাস করে ইচ্ছাকৃত হবে, তাহলে তার কাজাও আসবে, কাফফারাও আসবে। যেমন এখানে একটা হাদিস আছে যে এক ব্যক্তি এসে বলছে, যা রাজুলুন ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফাকাল ইন্নী আল আখির ওয়া কাআলা ইমরাতি ফি রমাদান, আমি অথবা অন্য একজনের কথা বলল যে সে তার স্ত্রী সহবাস করেছে রমজান অবস্থায়। ফাকাল আতাজিদু মা তুহাররু রাকাবাতান, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাকে কাফফারা আদায় করতে বললেন, বলেন তুমি কি একটা গোলাম আজাদ করতে পারবে, গোলাম মুক্ত করা আজাদ করা পারবে এটা? কালা না, না তা পারবো না। কালা ফাকাত তাতিউ আন তাসুমা শাহরাইন মুতাতাবিআইন, তাহলে তুমি কি দুই মাস লাগাতার সওম রাখতে পারবে, দুই মাস লাগাতার সওম রাখতে পারবে? কালা না, তাও পারবো না। পালা আপাত্তা দিদু মাতু তেমু বেহি সিদ্ধি না মিষ্টিনাল, তাহলে তুমি কি ষাটজন মিষ্টির খাওয়াতে পারবে? আমার খাদ্য তোমার কাছে আছে ষাটজন। আল্লাহ নবীর কাছে কিছুক্ষণের মধ্যে একটা খেজুর ভরা ঝুড়ি আসলো আনকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন, তুমি এটা তোমার পক্ষ থেকে কাফফারা স্বরূপ গরিবদের খাওয়াই দাও। কালা লোকটা বলল, আলা আহওয়াজা মিন্না, ইয়া রাসূলুল্লাহ, এটা খাওয়াবো গরিবদেরকে, এটা আমার চেয়েও গরিবকে খাওয়াতে হবে? মা বাইনা লা বাতাইহা আহলু বাইতির আহওয়াজ মিন্না, এই মদিনার দুই পাহাড়ের মাঝখানে মানে পুরো মদিনায় আমার চেয়ে গরিব আর কেউ নাই। কালা ফাতিহু আহলাক, ঠিক আছে তুমি তোমার পরিবার কি খাও। হাদিসটা থেকে কাফফারার বিষয় চলে আসলো। হাদিসটা সহিহ হাদিস, বুখারীর 1813, নাসাইয়ের 3118, মুসনাদে আহমদের 6944। তো এখানে পরিষ্কার হয়ে গেল যে যদি কোনো ব্যক্তি সিয়াম অবস্থায়, রমজানের সিয়াম অবস্থায় স্ত্রী সহবাস করে তাহলে তার উপরে কাজা এবং কাফফারা উভয়টি আসবে। আর হানাফি মতে বলা হয়েছিল যে শুধু স্ত্রী সহবাস না, অন্য কোনো ভাবেও যদি ইচ্ছাকৃত ভাবে কাজা রোজা ভেঙে ফেলে তাহলে তাকে কাজাও করতে হবে, কাফফারাও আদায় করতে হবে। এটা বেহেশতের প্রথম খণ্ড 224 আছে। এবারে আমরা আসবো মৃত্যু ব্যক্তির পক্ষ থেকে সওম পালন করা। আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেন, মান মাতা ওয়া আলাইহি সিয়ামুন সামা আনহু ওয়ালিহু, যে ব্যক্তি মারা গেল তার পক্ষ থেকে যদি সওম থাকে তাহলে তার ওলি তার পক্ষ থেকে সিয়াম রেখে নিবে। হাদিসটা বুখারীর 1952, মুসলিমের 2748, আবু দাউদে 2402। এখানে দেখা গেল, দেখেন এমনি এবাদতে বাদানি দৈহিক যে এবাদত গুলো আছে তাতে বদলি হয় না, যেমন সালাতের বদলি হয় না, একজনের সালাত আদায় করে না তার বদলি একজন পড়লে হবে না, কিন্তু হজ এবং সওমের ব্যাপারে হাদিস আছে, হজের ব্যাপারে বদলি হজ করা যায়, এটাও কিন্তু একদিকে আর্থিক আরেকদিকে দৈহিক, তারপরে বদলি আছে। সওমের ব্যাপারে হাদিস আপনারা দেখতে পাচ্ছেন, আয়েশা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান মাতা ওয়া আলাইহি সিয়ামুন সামা আনহু, যে ব্যক্তি এমত অবস্থায় মৃত্যুবরণ করলো যে তার উপরে সিয়াম রয়ে গেছে তো তার ওলি তার পক্ষে সিয়াম রাখবে। আরো একটা হাদিস, যা রজুলুন ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা, ইয়া রাসূলুল্লাহ, ইন্না উম্মি মাতাত ওয়া আলাইহা সাওমু শাহরিন, একটা লোক এসে বলল যে রাসূলুল্লাহ আমার মা মরে গেছে অথচ তার জিম্মায় রমজানের সিয়াম রয়ে গেছে, আপা আপনি আনহা, আমি কি তার পক্ষ থেকে কাজা করতে পারবো? ফাকাল আলাইহি সালাতু ওয়াসসালাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাউ কানা আলা উম্মিকা দাইনুন আকুনতা কাযীহি আনহা, তোমার মা যদি অন্য কারো কাছে ঋণী থাকতো, টাকা পয়সা তার কাছে পেত, তুমি এটা আদায় করতে কিনা? কালা না, হ্যাঁ তা তো করতাম। কালা ফা দাইনুল্লাহ হাক্কু আন ইউকদা, তাহলে আল্লাহর দাইনটা বেশি আদায়যোগ্য, তুমি আদায় করে দাও। এখান থেকে বোঝা যায় যে সাওমের ক্ষেত্রে যদি কেউ সাওম ফরজ হওয়া সত্ত্বেও না রেখে মরে গেল তার ওলি তার পক্ষ থেকে কাজা করতে পারবে। এই হাদিসটা বুখারীতে আছে 1953, মুসলিমের 2750। মাসাইল, শারীরিক ইবাদতে প্রতিনিধিত্ব হয় না যেটাকে বললাম, এটাই মূলনীতি, তবে সিয়াম ও হজ এই নীতির অন্তর্ভুক্ত নয়। সালাত আদায় করবে না, না ফরজ, না সুন্নাত, না নফল, না জীবিত ব্যক্তির পক্ষ থেকে, না মৃত ব্যক্তির পক্ষ থেকে। অনুরূপ জীবিত ব্যক্তির পক্ষ থেকে সিয়াম আদায় করা যাবে না, তাও জীবিত অবস্থায় একের সময় অন্যের পক্ষ থেকে আদায় হবে না, এটা ইজমা রয়েছে, কারো দ্বিমত নেই। কিন্তু যে মারা যায় তার জিম্মায় যদি সিয়াম থাকে তার ব্যাপারে পূর্বপর আলেমদের ইখতিলাফ রয়েছে, কেউ বলেছেন ওলিরা ওলিরা আদায় করবে, এই ওলি মানেই তার যারা ওয়ারিশ হয়ে গেছে তারা আদায় করবে, আবার কেউ বলেছেন ওলি আদায় করবে না। দুই কথাটা শুনতে গেছে, পিছনে কথা বলবেন, আপনার ঢুকেন না কেন পিছনে, আর সবাইকে ধরতে পারলাম তো, এটা এখানে পারমিশন নেওয়ার সবার থেকে, আপনারা ভিতরে আসতে পারেন তো, সব ভিতরে ভিতরে চলে আসেন, আজকের জন্য সুযোগ দেওয়া হলো শেষ পর্যন্ত যে ভিতরে থাকবে কিন্তু খাওয়া দাওয়াটা আর কি করতে হবে। কথা বলে যাবেন কি আওসা কিসের আছে? এই বাইরে কারা আছেন খেয়াল রাখেন কথা বলে কারা? আচ্ছা, কাজার সুযোগ পেয়ে মারা যাওয়া, এক্ষেত্রে সুন্নাত হচ্ছে তার অভিভাবক তার পক্ষ থেকে ফর্ম রাখবে। তিন, মৃত্যুর জিম্মায় যদি অনেক সিয়াম থাকে সে সংখ্যা অনুসারে তার পক্ষ থেকে কতক লোক যদি একদিন সিয়াম পালন করে তাহলে শুদ্ধ হবে। তবে যে সময়ে ধারাবাহিকতা জরুরি তা ব্যতীত, যেমন জিহারের কাফফারা, হত্যার কাফফারা, জিহার কেউ তার স্ত্রীকে বলল যে তোমার পিঠ আমার মায়ের পিঠের মতো, অর্থাৎ উদ্দেশ্য হলো হারাম ঘোষণা করা, তো এরকম এটাকে বলে জিহার। এটার থেকে বাস্তবে কাফফারা দিতে হবে, হালাল হতের কাফফারা দিতে হবে। সেখানে শর্ত আছে লাগাতার দুই মাস সিয়াম রাখতে হবে। কেউ কাউকে খুন করলো ভুলে, তো ভুলে খুন করলে তার কাফফারা হলো লাগাতার দুই মাস সিয়াম রাখতে হবে। এখানেও এই যে লাগাতার যেগুলো এখানে একসাথে দশ জন রাখলে ষাট জনে রাখিতে চলবে না, এক্ষেত্রে একজনকে লাগাতার রাখতে হবে। এছাড়া অন্য সিয়াম যদি কারো জিম্মায় পঞ্চাশ কি বিশটা পঁচিশটা থাকে তো একদিনে বিশ জন লোকের একটু চলবে। চার, যদি তার পক্ষ থেকে কেউ সিয়াম পালন না করে তবে তার অভিভাবকগণ তার পক্ষ থেকে প্রত্যেক দিনের পরিবর্তে একজন মিসকিনকে খাদ্য দিবে, তার পরিত্যক্ত সম্পদ থেকে দেওয়া বৈধ। ওয়ারিশগণ যদি কাউকে সাওয়ামের জন্য ভাড়া করে তাহলে শুদ্ধ হবে না, কারণ নেকি বিষয়ে ভাড়া করা বৈধ নয়। অলিদের রাখার কথা বলা হয়েছে, অলিরা টাকা দিয়ে কয়েকজন মিসকিনকে ভাড়া দিয়ে নিয়ে আসলো তা হবে না, মিসকিন খাওয়ান যাবে। দেখেন এবাদতের ক্ষেত্রে সতর্ক থাকা, একটার সঙ্গে একটা পেস্ট লাগানো যাবে না। অলি যদি রাখে তার সিয়াম রাখতে পারবে, আর সিয়াম না রাখলে কি করবে? মিসকিন খাওয়াবে, কিন্তু মিসকিন দিয়ে রোজা রাখাইতে পারবে না, পয়সা দিয়ে দিল, এটা জায়েজ নেই। আমাদের দেশে যে খতম করানোর পয়সা দিয়ে তাও জায়েজ নেই, এগুলো আমাদের আলোচনায় আজকে আপনারা শুনেছেন যে কোরআন খতম করানো হয়, দোয়া পড়ানো হয়, এগুলো জায়েজ নেই। কাফফারার দু মাস সিয়ামের ধারাবাহিকতা ঈদের দিনের কারণে ভাঙবে না। এখন মনে করেন যে জেহারের কাফফারা বললাম বা ভুলে খুন করার কাফফারা, লাগাতার দুই মাস সিয়াম রাখতে হবে। অথবা যদি কেউ রমজান মাসে স্ত্রী সহবাস করে তাহলে কি করতে হবে? কাফফারা দুই মাস লাগাতার রাখতে হবে। এখন মাঝখানে মনে করেন ঈদ পড়ে গেল, তাহলে কি হবে? এই ঈদের কারণে কোরবানির ঈদ পড়ে গেল, তাহলে পাঁচ দিন রাখতে পারবে না, এটার কারণে তার ওই সিরিয়াল ভঙ্গ হবে না। অর্থাৎ এই কারণে বাধাগ্রস্ত হলে সেটা পরে আবার রাখবে, মনে করেন আগে রাখলো এক মাস, কোরবানির পরে দুই মাস, অসুবিধা নাই। কিন্তু অন্য কোনো কারণে যদি মাঝখানে একদিন ভাঙবে তাহলে আবার দুই মাস রাখতে হবে শুরু থেকে। ধারাবাহিকতা অর্থ হচ্ছে এই যে যদি কোনো ব্যক্তি দিনের বেলায় স্ত্রী সহবাস করার কারণে সং ভেঙ্গে যায় তাহলে কাফফারা কি আছে? হয়তো একটা গোলাম আজাদ করা, নইলে ষাট জন মিসকিন খাওয়ানো, নইলে লাগাতার দুই মাস রোজা রাখা। এখন লাগাতার দুই মাস রাখতে হবে, পনেরো বিশটা রেখে একটা ভেঙে ফেলছে, তাহলে আবার কি করতে হবে? আবার গোড়ায় আসতে হবে, দুই মাস রাখতে হবে। এলো মাসলা, এর নাম ধারাবাহিকতা। এখন যদি কোনো কারণে মাঝখানে রমজান ঈদ এসে গেল, মনে করেন আপনি রমজানের পরে শুরু করলেন মাঝখানে কোরবানি এসে গেছে, তাহলে কি হবে? এখন ভাঙতে হবে, পাঁচ দিন তো ভাঙতে হবে, এরপরে আবার কি নতুন করে শুরু করতে হবে কিনা সেটা এখানে বলা হচ্ছে না। যদি ঈদের কারণে মাঝখানে ভাঙতে হয় এতে তার ধারাবাহিকতা ভঙ্গ হবে না। কাফফারার দু মাস সিয়ামের ধারাবাহিকতা ঈদের দিনের কারণে ভঙ্গ হবে না। এতক্ষণ আমরা সাওম ভঙ্গের কারণগুলো আলোচনা করলাম, এখন আমরা আলোচনা করব সাওমের আদব। এগুলোকে কোনটা সুন্নাহ বলা হয়, কোনটা মুস্তাহাব, আমরা আদবগুলোকে একত্র করেছি। এক নম্বরই আছে সাহারি খাওয়া। অনেকে আছে বলে আমি সাহারি খাবো, যাওয়ার শক্তি আছে খাবো না কিছু, এটা বাহাদুরি না। আল্লাহর নির্দেশে আমরা খাই, আল্লাহর নির্দেশে খাই না, এটাই তো পরীক্ষা। দেখেন রমজান মাসের দিনের বেলায় না খাওয়া জরুরি, খাওয়া হারাম। আবার ঈদের দিন রমজান রাখা হারাম, খাওয়া জরুরি, কেন? এটাই পরীক্ষা যে আমরা যে কোনো ইবাদত করব কার নির্দেশে, কার পরিচয়? বিচারতে হবে আল্লাহর, বাহিরতে হবে রাসূলের, মানে ঈমান হবে আল্লাহর তাওহীদ ভিত্তিক, আমল হবে রাসূলের সুন্নাহ ভিত্তিক, আমল হবে রাসূলের, রাসূলের সুন্নায় যা নাই তার যত ভালো মনে করে করা হোক তার হবে কিছু? রাসূলের সুন্নায় নাই। আপনি মরার পরে তিন দিন মিলাদ দিলেন, চল্লিশ হাজার করলেন, গরিব খাওয়ালেন, হাজার হাজার অসুবিধা কি? অসুবিধা কি? চল্লিশ হাজার চেহলাম পত্রিকায় বিজ্ঞাপন দিল, আমার মনে হয় যে এই দেশের মানুষ জানে না চেহলাম অর্থ কি। এই চেহলাম শব্দ ফার্সি, বুঝতেই পেরেছেন এগুলো করতে গেছে। অগ্নিপূজকদের ধারণা, হিন্দুদের ধারণা, মানুষ মারা গেলে চল্লিশ দিন পর্যন্ত রুহুটা বাড়িতে ঘটে থাকে, চল্লিশ দিন পরে বিদায় নিয়ে চলে যায়, ওদের একটা বড় খাওয়ন দিয়ে দেয়। এদেশের ওই যে বললাম দেশীয় গাছগাছড়ায় তৈরি একটি ভেষজ ইসলাম, ওটার মধ্যে ঢুকেছে এটা হিন্দুদের থেকে চল্লিশা মৃত্যুবার্ষিকী। এরপরে কোরআন খতম, কোরআন বকশিস করানো, দেখে নাই গত রাত্রে কি হয়েছে এখানে, আমরা যাই না, আমরা দেখি নাই। কোরআন যদি পড়ে তো যে পড়লো সে সঙ্গে সঙ্গে নেকি পাইলো, আর যে বলা আছে যে একটা অক্ষর দশ নেকি পেয়ে যাবে, এটার জন্য কি বকশিস দেওয়ার পরে লাগবে না আগেই লাগবে? না, কলম ধরে সেরে তারা কলম ধরে বসে রয়েছে, সবে মরা পেয়ে এসে সিলিপ দিল হুজুরকে দিয়ে, আর পাঁচ টাকা দিবে, হুজুর টাকাটা পকেটে দিল, সিলিপটা পকেটে দিল, এরপরে সেটিকে আল্লাহ মানুষ দ্বারা কোরআন খতম করেছে সব তুমি বকশিস করে দিলাম, এরপরে ফেরেশতা লাগবে নাকি? তো যে কোনো ইবাদতের ক্ষেত্রে আমাদের মূল নীতি হচ্ছে এই তাওহীদ ভিত্তিক ঈমান, সুন্নাহ ভিত্তিক আমল, ভিতরটা সাজাবো তাওহীদ দিয়ে, বাহিরটাকে সজ্জিত করবো কি দিয়ে? সুন্নাহ দিয়ে। কি দিয়ে? রাসূলের তরিকা দিয়ে। এই মূলনীতি মনে রাখলে আপনার সব জায়গায় আপনি সহজ সমাধান পাবেন। আর যদি বলেন অসুবিধা কি, তাহলে অসুবিধা কি মাগরিবের নামাজ তিন রাকাত ফরজ রাকাত চার রাকাত পড়ার অসুবিধা কি, জোহরের সালাত চার রাকাত, ফজর আবার দুই রাকাত পড়লে অসুবিধা, চার রাকাত পড়ার অসুবিধা কি? দুই রাকাত তো আমি বাবার জন্য পড়বো না, বাবার তাসবিহ পড়বো, আমার আল্লাহর তাসবিহ পড়বো, সুবহান রাব্বিল আযীম বলবো, সুবহান রাব্বিল আলা বলবো, অসুবিধা কি? এই জন্য কোন জায়গায় এবাদত মন গড়া তৈরি করা যাবে না। এখন আমরা দেখবো সাহারি খাওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাসাহারু, তোমরা সাহারি খাও, ফাইন্না ফিস সাহুরি বারাকা, কেননা সাহারির মধ্যে রয়েছে বারাকা, বারাকা আছে। হাদিসটা বুখারীর 1923, মুসলিমের 2603। সাহারি অল্প খেলেও চলবে, আপনার খেতে মনে চায় না, একটু খেজুর খেয়ে নেন বা একটু পানি পান করুন, তবে সাহারির হক আদায় হয়ে যাবে। আবু সাঈদ খুদরি থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আস-সাহুরু আসলুহু বারাকাতুন, সাহারি খাওয়াটা হচ্ছে একটা বারাকা, ফালা তাদাউহু, তোমরা যা ছেড়ে দিও না, ওয়ালাউ আইয়াজরা আহাদুকুম জুরআতাম মিন মাইন, যদিও তা এক ঘোট পানি হয় তাও বর্জন করবে না, ফাইনাল্লাহু আযজা ওয়া জাল্লা ওয়া মালায়েকাতুহু ইউসাল্লুনা আলাল মুতাসাহহিরিন, কেননা আল্লাহ নিজে এবং আল্লাহর মালায়েকারা যারা সাহারি খায় তাদের উপরে সালাত করেন। আল্লাহ সালাত করার অর্থ হচ্ছে আল্লাহ রহমত নাজিল করেন, ফেরেশতারা সালাত করেন তার মানে হচ্ছে দোয়া করেন, আল্লাহ এবং আল্লাহর মালায়েকারা সাহারি যারা খায় তাদের জন্য সালাত নাজিল করতে থাকেন। হাদিসটা মুসনাদে আহমদের 1186 নম্বর হাদিস। এরপরে আবু সাঈদ খুদরি থেকে আবার কাজ যাচ্ছে কুনতু আতাসাহারু ফি আহলি সুম্মা তাকুনু সুরআতি আন আদ্রিক উদ্রিকা সুজুদা মারসুয়া প্রামা, আমি সাহারি খেতাম আমার পরিবারে, এরপরে খুব তাড়াহুড়ো করতাম যাতে গিয়ে সেজদাটা পাই, তার মানে সাহারি দেরি করে খাওয়াটা আর একটা আদব। কতটুকু দেরি আর একটা হাদিস দেখেন, নিচে হাদিসটা যায় যেন সাহাবের থেকে বর্ণিত, তিনি বলেন তাসাহারনা মা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাহারি খেলাম, সুম্মা কামা ইলা সালাতি, অতঃপর তিনি সালাতে দাঁড়িয়ে গেলেন, কুলতু কাম কানা বাইনাল আযানি ওয়াস সাহুর, তোমরা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাহারি খাইলা এবং আযান হয়ে গেল এর মাঝখানে কতটুকু দেরি ছিল? আলা কদরু 50 আয়াতান, 50 আয়াত পর্যন্ত, মানে এতটুকু দেরি ছিল যাতে 50 আয়াত তেলাওয়াত করা যায়। বুখারী 1921, মুসলিমের 2606। শিক্ষা মাসাইল, সাহারিতে বিলম্ব করা সুন্নাত, এতে যেমন সামের শক্তি অর্জন হয় তেমন কিতাব কিতাবীদের সুস্পষ্ট বিরোধিতা, আহলে কিতাব দ্বারা তারা একেবারে অনেক গভীরত্বে সাহারি খাইত, এটার বিরোধিতা করা। আমরা সাহারি দেরি করে খাব, তবে সাহারি শারীরিক কর্ম দ্বারা সময় পরিমাপ করা বৈধ। যেমন আরবরা বলত, বকরির দুধ দহনের পরিমাণ, উটের বাচ্চা দহন করার পরিমাণ ইত্যাদি। তিন, সাহারি আজানের ব্যবধান মধ্যম গতির তেলাওয়াতে স্বাভাবিক পর্যায়ে 50 আয়াত পরিমাণ, যেটা আগে হাদিস থেকে জানা গেল যে এই পরিমাণ দেরি করা। এর মানে এই না যে আগে ছেড়ে চলবে না, আগেও খাওয়া যাবে। যদি কেউ একেবারে মোস্তাহাব যে আমল আছে সর্বশেষ, সেটাও এই পরিমাণ। এই পরিমাণ সেহরি বিলম্ব করা সুন্নাত, তবে সেহরির শেষ পর্যন্ত স্ত্রীগণ তার অন্তর্ভুক্ত নয়। সেহরির শেষ পর্যন্ত স্ত্রী গমন তার অন্তর্ভুক্ত নয়। স্ত্রী ব্যবহার করার ক্ষেত্রে শেষ পর্যন্ত টাইম হিসাব করে না, এটা হবে না। কারণ হচ্ছে এই, আল্লাহ না করুন সেক্ষেত্রে এটা দেরি হতে পারে, এবং দেরি হলে শেষ পর্যন্ত নিজের আবেগকে সে সামলাতে পারবে না এবং সাম নষ্ট হতে পারে। এই জন্য স্ত্রী গমনের ক্ষেত্রে, স্ত্রী সহবাসের ক্ষেত্রে একেবারে সর্বশেষ সীমানা পর্যন্ত অপেক্ষা করবে না। সিয়ামের আদবগুলোর মধ্যে আরো আছে সকল প্রকার অন্যায় থেকে বিরত থাকা, যতগুলো অন্যায় কাজ আছে বিরত থাকা। এর উপরে আলোচনা আগেও গেছে হাদিস, বিভিন্ন কারণে ওই হাদিসগুলো আবার আছে। অনেক সায়েম আছে এরকম যারা সিয়ামের বিনিময়ে শুধুমাত্র তৃষ্ণা এবং ক্ষুধাই পায়। অনেক রাত্র জাগরণকারী আছে যারা শুধুমাত্র জাগরণ ছাড়া কিছুই পায় না। 34 পৃষ্ঠায় এরকম আরো হাদিসগুলো আপনারা ইতিমধ্যে পড়েছেন হাদিসগুলো, আমি সেগুলো আবার দ্বিতীয়বার করতে যাচ্ছি, দেখে নেবেন। এরপরে বলা আছে সিয়াম ভঙ্গের সহায়ক বিষয়গুলো পরিহার করে চলা, সিয়ামের আদব চলতে আলোচনা। সিয়াম ভঙ্গের সহায়ক বিষয়গুলো পরিহার করে চলা, অর্থাৎ যেমন স্ত্রীকে আলিঙ্গন করা, চুমো দেওয়া, যদিও জায়েজ কিন্তু ভাঙ্গার কারণ হতে পারে। পানি নিয়ে মুখে নাড়াচাড়া করা, যদিও জায়েজ আছে কিন্তু ভিতরে চলে যাওয়ার আশঙ্কা আছে, এগুলো থেকে বেঁচে থাকা। ভয় ও আশা পোষণ করা, এটা একটা আদব। সিয়াম অবস্থায় সবসময় আল্লাহর ভয়ও রাখা, আবার আশাও করা, আল্লাহ আমি যে গুনাহ করেছি হয়তো আমাকে পাকড়াও করবেন, আশা করা যে আল্লাহ, আমি তো আল্লাহর বান্দা, আমাকে আল্লাহ ক্ষমা করে দিবেন, দুটোই রাখা। সাহারির সময়কে সুযোগ মনে করে কাজে লাগানো, কোরআনে বলা আছে অবিল আসহারি হুম ইয়াস্তাগফিরুন, সূরা যারিয়াত 51 নম্বর সূরা 18 নম্বর আয়াত। এখানে বলা আছে যে মুমিনরা শেষ রাতে সাহারির সময় আল্লাহর কাছে ক্ষমা চায়। তো যখন সাহারির সময় উঠি, এই সময় তাহাজ্জুদের সালাত আদায় করা যায়, আল্লাহর কাছে ইস্তিগফার করা যায়, এই সময়টা কাজে লাগানো, এটা আদবের অন্তর্ভুক্ত। হাদিসে বলা আছে ইয়ানযিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলাতিন মিনাস সামায়ি দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখির, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতি রাতে শেষ তৃতীয়াংশে প্রথম আকাশে নেমে আসেন। ফায়াকুলু মান ইয়াদউনি ফাস্তাজিব লাহ, আল্লাহ তাআলা ডাকেন যে কে আছে এরকম আমার কাছে চাবে আমি তাকে কবুল করব, কে আছে এরকম আমার কাছে আবেদন করবে আমি তাকে দিব, কে আছে এরকম আমার কাছে ক্ষমা চাবে ক্ষমা করব, এরকম ডাকতে থাকেন। হাদিসটা সহিহ বুখারীতে আছে 1145, মুসলিমের 1808। সুতরাং সে সময়টা কাজে লাগানো, বেশি করে ভালো কল্যাণমূলক কাজ করা এবং কোরআন পাঠ করা। হাদিসে বলা আছে আস সিয়াম ওয়াল কোরআন ইয়াশফাআনি লিল আবদি ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামত দিবসে সিয়াম এবং কোরআন বান্দার জন্য সুপারিশ করবে। সিয়াম বলবে আই রব্বি মানে আতুহু আত্তাআম ওয়া শাহওয়াত বিন নাহার, হে আমার রব, আমি তাকে দিনের বেলায় খানা এবং সহবাস থেকে শাহওয়াত থেকে বিরত রেখেছি, ফাশাফিনি ফিহি, তুমি আমার সুপারিশ তার ব্যাপারে কবুল করো। কোরআন বলবো ইয়াকুল কোরআন মানে আতুহু নাওম বিল লাইল, আমি তাকে রাতের বেলায় ঘুমাতে দেই নাই, ফাশাফিনি ফিহি, তুমি তাকে তার ব্যাপারে আমার সুপারিশ কবুল করো, ফায়াসফানে, এই দুজনের সুপারিশ গ্রহণযোগ্য হবে। মুসতাদ আহমদের 6626 মাহাদিস। এরকম ভাবে দারিদ্র ও অসহায় সম্বরহীনদের প্রতি মমতা ও তাদের সেবা করা, রমজান মাসে এটা খুব খেয়াল রাখা। হাদিসে বলা আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনি বড় দানশীল ছিলেন আর রমজান মাসে বেশি করে দান করতেন। হাদিসটা আছে সহিহ মুসলিমে 3207 নম্বর হাদিস। এরকম ভাবে রুটিন করে সময়টা কাজে লাগানো। এমনি হাদিসে বলা আছে নিয়ামাতানি মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস, আল্লাহর দুটো নিয়ামত রয়েছে যেই দুটো নিয়ামতের বেলায় বেশিরভাগ মানুষেরা উদাসীন, বেশিরভাগ মানুষেরা উদাসীন। সেই দুটো নিয়ামত কি কি? আস-সিহাতু ওয়াল ফারাজ, একটা হচ্ছে সুস্থতা আর একটা হচ্ছে অবসর। আপনি সুস্থ আছেন, টাইম নেই, অথবা টাইম আছে শুয়ে আছেন অসুস্থ, তো ওটাই হবে না। আপনি সুস্থ আছেন, অবসর আছেন, এই সময়টা কাজে লাগানো। আর রমজান মাসে তো সময়টা আরো মূল্যবান, বেশি করে ইবাদত করা, গল্প গুজব, অনর্থক কি আছে কাজে লিপ্ত থাকা এগুলো না করা, টেলিভিশনের সামনে বসে থাকা, গান বাজনা শোনা এগুলো পরিহার করা, দুনিয়ার ব্যস্ততা কমিয়ে দেওয়া, খাওয়া দাওয়া নিদ্রার ভারসাম্য বজায় রাখা, এরপরে ইফতার করা, ইফতারও করতে হবে, এবং ইফতার করার ক্ষেত্রে তাজিলুল ইফতার, ইফতার দ্রুত করা। এখানে একটা মাত্রা আমি আলোচনা করেছি যে অনেকে আছে ইফতার করার ক্ষেত্রে বলে যে মাগরিবের পরে তারকা উদয় হলে তারপর ইফতার করবে, তাদের যুক্তি আছে, এবং এই লোকগুলো শিক্ষিত লোক যারা বলে, সেজন্য আমি এটা আলোচনা নিয়ে এসেছি এখানে, যে তারা বলে সুম্মা আতিম্মু সিয়াম ইলা লাইল, রাত পর্যন্ত সিয়াম রাখো। তো সূর্য ডুবলে তো বলে সন্ধ্যা, রাত হয় নাই, অতএব সন্ধ্যা ডুবার পরে খাওয়া যাবে না, খেতে হবে রাতে। এটা ভুল মাসলা, আসলে এরা রাত বুঝে নাই। কোরআনের বহু আয়াত আছে যাতে রাত বলা হয়েছে সূর্য ডুবার পর থেকে, এ দলিলগুলো এখানে দেওয়া আছে। আগে আমরা দলিল দিচ্ছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা ইয়াজালুন নাসু বিখাইরিন মা আজ্জালু আল ফিত্রা, মানুষ ততক্ষণ পর্যন্ত মঙ্গলময় এবং কল্যাণের উপরে প্রতিষ্ঠিত থাকবে, মা আজ্জালুল ফিত্রা, যতদিন পর্যন্ত ইফতার তারা দ্রুত করবে। হাদিসটা সহিহ বুখারীর 1975, মুসলিমের 2608। এরকম ভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতারু আলা রুকবাতিল ক্বাবলা ইউসাল্লিয়া, সালাতের আগে কয়েকটা খেজুর খেয়ে ইফতার করতেন। ফাইল লাম তাকুন রুকবাতিন ফালা তামাতিন, যদি রোতাব না থাকতো, রোতাব মানে হলো তাজা খেজুর, না পেলে শুকনো খেজুর খেয়ে তারপর ইফতার করতেন। ফাইল লাম তাকুন, যদি শুকনো খেজুর না পাওয়া যেত হাতা হাতওয়াতিন মিন মাইন, তাহলে কয়েক ঘুট পানি পান করে নিতেন। আবু দাউদের 2358 নম্বর হাদিস। এই হাদিস থেকে বোঝা যায় যে ইফতার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূর্য ডুবার পরেই করতেন, সালাতের পরে তারকা উঠবে তারপরে না। অনেকে এটা বলে, তারা আসলে হাদিসগুলো খেয়াল করে নাই। আপনি দেখেন সালাতের যে হাদিসগুলো আছে, আমরা যে সালাত আদায় করি, এর টাইম শিক্ষা দেওয়ার জন্য জিব্রাইল নিজে আসেন। ওই হাদিসটা আছে আমার এখানে দেওয়া আছে, বিস্তারিত আমি এখানে হাদিসটা দিনের শেষের অংশ দিয়েছি। আল্লাহ নবী যদি মেরাজ থেকে আসলেন, তার পরের দিন জোহরে জিব্রাইল আগমন করলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানা উযু করা শিখালেন, তারপরে বাইতুল্লাহর সামনে প্রথম দিন জোহরের সালাত, আউয়াল আসতে আসর, আউয়াল আসতে মাগরিব, সূর্যের উপর পরে এশা, আউয়াল আসতে ফজর, আউয়াল আসতে এর পরের দিন আবার জোহর শেষ টাইমে এভাবে পড়াইলেন। হাদিসটা বুখারীতে দেখবেন সালাত অধ্যায়ে। এরপরে বললেন যে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে দুই দিন পর্যন্ত আপনাকে সালাত আদায় করানো হলো, এই মাঝখানের টাইম দেওয়া হলো সালাতের টাইম, তার মানে সালাত কিভাবে পড়তে হবে, কখন পড়তে হবে, এটা শুধুমাত্র দলিল দিয়ে ছেড়ে দেওয়া হয় নাই, বরং নকশা দেওয়া হয়েছে। দলিলের চৌহদ্দি দেওয়া আছে, নকশা দেওয়া আছে, এবাদত আন্দাজে করলে চলবে না। সালাতের ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সালাত আদায় করো সেভাবে যেভাবে তোমরা আমাকে দেখতে পাচ্ছ, যেভাবে তোমরা আমাকে। এখন বলেন আমরা তো আল্লাহর রাসূলকে দেখতে পাচ্ছি না, আমরা কেমনে করব? আমরা আল্লাহর রাসূলকে দেখতে না পেলেও কি আছে? সহিহ হাদিসগুলো আছে, ওখানে যেভাবে আছে সেভাবে পড়তে হবে। আল্লাহর নবী হজের সময় বলেছেন খুজু আন্নি মানাসিকাকুম, আমার থেকে হজ শিখো। আমরা হজ শিখলাম, আল্লাহর নবী আরাফাতের ময়দানে জোহর আসর একাত্র বলেছেন, আর ভারতবর্ষের দেশেও গাছগাছরায় তৈরি ইসলামের তারা অনুসরণ করে, ওখানে গিয়ে তারা জোহর পরে জোহর টাইম আসবা আসর টাইমে। এই জন্য বলে হজ করতে গেলেও বুঝে শুনে যাবেন, কেবল টাকা কম পাইল, আমাদের সাথে গেলে টাকা বেশি লাগে, আমার কাছে থাকি তো, যারা গেছে তারা জানে, হারামের একেবারে কাছে থাকি, ভালো জায়গায় থাকি, সবাইকে নিয়ে একসাথে থাকি, এই জন্য একটু বেশি, অনেকে আছে একটু সত্তার জন্য তুলে যায় আরেক জায়গায় গিয়ে হজটাই নষ্ট করে। আল্লাহর নবী বলেছেন খুজু আন্নি মানাসিকাকুম, আমার থেকে তোমরা হজের কার্যাবলী শিখো। আল্লাহর নবী এই কথা বলে আরাফাতের ময়দানে জোহর আসর একাত্তর বলেছেন, এই কথা বলেন নাই মিনার কি মসজিদে নামিরা, আরাফার ময়দানের মসজিদে জামাত হয় ওইটার সঙ্গে পড়লে একাত্রে পড়িতে হইবে, আর ওটার জামাত না পেলে ভিন্ন ভিন্ন পড়িতে হইবে, এই কথা আল্লাহর নবী বলেন নাই। এটা এই দেশের যাত্রায় তৈরি যে কিতাবগুলো ছাপা হয় তাতে লেখা আছে। যাই হোক, আমি যেটা আলোচনা করছিলাম সালাতের টাইম, জিব্রাইল চলে আসলেন প্রথম দিন জোহর পড়েন আবুল আসতে সাথে দিন শেষ হচ্ছে, ওই হাদিসের একটা অংশ আছে মাগরিবের সালাতের কথা, সেখানে বলা আছে ওয়াসাল্লা বি ইয়ানি আল মাগরিব হিনা আফতার আস-সাইম, আমাকে নিয়ে মাগরিব পড়লেন তখন যখন সায়েম রোজাদার ব্যক্তি ইফতার করে, ইফতারে তাই হয়ে যায়। তাহলে মাগরিব পড়লেন কখন? তাহলে বোঝা গেল মাগরিবের টাইম আর ইফতারের টাইম কি এক? মাগরিবের টাইম মাগরিবের টাইম কোন সময়? সূর্যের উপর পড়ে। আর ইফতারের টাইম কখন? এটা পরিষ্কার হয়ে গেল। এরকম ভাবে আর এক হাদিস দেখেন, সালাম আপনি আকোয়া থেকে বর্ণিত, তিনি বলেন কারা ইউসাল্লিল মাগরিব ইলা গারাবাতি শামস ওয়া তাওয়ারাদিল হিজাব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিবের নামাজ পড়তেন কখন? যখন সূর্য অস্তমিত হতো এবং সূর্য অদৃশ্য হয়ে যেত, সূর্য অদৃশ্য হওয়ার পরে মাগরিব পড়তেন, তাহলে মাগরিবের টাইম সূর্য ডুবার পরে, আর সূর্য ডুবার পরে মাগরিবের টাইম, মাগরিবের টাইমে ইফতারের টাইম। তারপরে হাদিস তো আগে বললাম আমরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিব পড়তে যেতেন কয়টা খেজুর দিয়ে ইফতার করে, এটাও পরিষ্কার বলা আছে। এরপরে সুম্মা আতিমু সিয়ামাল লাইল, এই লাইল অর্থ কি? আসলে লাইল সূর্য ডুবার পর থেকে শুরু হয়ে যায়, তার অনেকগুলো দলিল এখানে দেওয়া আছে, দেখে নেবেন। এরপরে আমরা আলোচনা করব ইফতারের সময় কিছু দোয়া আছে, ইফতারের সময় দোয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, ইফতারের পূর্বে মতো দোয়া করা যায়, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিরহমাতিকা আল্লাতি ওয়াসিআত কুল্লু শাইইন আন তাগফির লি, হে আল্লাহ আমি তোমার বিশ্বময় প্রশস্ত রহমতের উচিলাই তোমার কাছে আবেদন করি, তুমি আমাকে ক্ষমা করে দাও। এমনি মাজার 1753 নম্বর হাদিস। ইফতার করার পরের দোয়া, ইফতার করার পরের দোয়া আছে, যাহাবাজ জামাউ অবতাল্লাতিল উরুকু ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। যাহাবাজ জামাউ তৃষ্ণা দূর হয়ে গেছে, কি সুন্দর দোয়া দেখেন, যাহাবাজ জামাউ তৃষ্ণা দূর হয়ে গেছে, অবতাল্লাতুল উরুকু রগ গুলো ভিজে গেছে, ওয়াসাবাতাল আজরু ইনশাআল্লাহ, আর আমার জন্য আল্লাহর কাছে পুরস্কার এবং বিনিময় অবধারিত হয়ে গেছে। আবু দাউদের 2359 নম্বর হাদিসে দোয়াটা আছে। তো আমরা ইফতারের দোয়া শিখলাম, এরপরে অনেক আলোচনা আছে সাওমের ফজিলত, তো এগুলো আপনারা নিজেরা পড়ে নিলে বোধহয় ভালো হবে, কারণ এগুলো আপনারা বহুবার শুনেছেন। রোজাদারের জন্য কি করা হয়, 700 গুণ, 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত সব আমল বৃদ্ধি করে দেওয়া হয়, কিন্তু সায়েমের জন্য তার ব্যতিক্রম, আল্লাহ তাআলা বলছেন যে এটা আমার জন্য, আমি তার নিজে পুরস্কার দিব, আদেশটা আগেও গেছে কয়েকবার। এমনিভাবে সায়েমের জন্য একটা আলাদা দরজা থাকবে, বুখারি হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্না ফিল জান্নাতি বাবান, নিশ্চয় জান্নাতে একটা গেট আছে, আলাদা গেট, স্বতন্ত্র গেট, ইউকালু লাহু আর-রায়্যান, যেটার নাম হচ্ছে রায়্যান, ইয়াদখুলু মিনহু আস-সাইমুনা ইয়াওমাল কিয়ামাহ, যেই দরজা দিয়ে শুধুমাত্র সায়েমগণ প্রবেশ করবে কিয়ামত দিবসে, যারা রোজা রেখেছে, লা ইয়াদখুলু মাআহুম আহাদুন গায়রাহুম, ওই সিয়াম পালনকারী ছাড়া ওই গেট দিয়ে আর কেউ প্রবেশ করতে পারবে না। ফাইয়াদখুলুনা মিনহু, তারা ও দিয়ে প্রবেশ করে। ফাইজা দাখাল আখিরুহুম উগলিকা, সাইমিনদের সর্বশেষ ব্যক্তি প্রবেশ করার পরে ওটা বন্ধ করে দেওয়া হবে। ফালাম ইয়াদখুল মিনহুম আহাদুন, এই গেট দিয়ে আর কেউ প্রবেশ করতে পারবে না। বুখারি 1186, মুসলিমের 2575 নম্বর হাদিস। এরকম ভাবে সাইমের আরেকটা ফজিলত, যে সাইম ব্যক্তির দুর্গন্ধ আল্লাহর কাছে মিশকাম বাড়িতে বেশি প্রিয়, যেটা আগে গেছে হাদিসে, দলিলটাও আছে এখানে। এরকম ভাবে সাইম ব্যক্তির জন্য দুইটা আনন্দের মুহূর্ত আছে, যে সাইমে ফারহাতানে, ফারহাতুন ইনদা ফিত্রহি ও ফারহাতুন ইনদা লিকা রাব্বিহি। একটা হচ্ছে যখন সে ইফতার করে তখন আনন্দের মুহূর্ত, আর একটা মুহূর্ত যখন সে আল্লাহ সাক্ষাৎ পাবে। এতে বোঝা যায় যে যারা সত্যিকার অর্থে সাইম রাখে তারা কিয়ামত আল্লাহর সাক্ষাৎও লাভ করতে পারবে, আল্লাহর দিদার লাভ করতে পারবে। এরকম সিয়াম ঢাল, সাইম ব্যক্তির উপরে শয়তান হামলা করতে পারবে না, সিয়াম ঢাল হয়ে তাকে রক্ষা করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলতেন সিয়ামুজ জুন্না, সিয়াম হচ্ছে ঢাল। ফালা ইয়ারফুত ওয়ালা ইয়াজহাল, সে অশ্লীল বাক্য ব্যয় করবে না, মূর্খ আচরণ করবে না। ওয়াইনামরুন ক্বাতালাহু আও সাতামাহু, কোন মানুষ যদি তার সঙ্গে লড়াই করে অথবা তাকে গালিগালাজ করে, সে বলবে ইন্নি সাইম, আমি সাইম, সিয়াম পালনকারী, দুইবার বলবে। এমনিভাবে সিয়াম হলো গুনাহ মাপের কারণ ও গুনাহের কাফফারা। কোরআনে আয়াতই বলা আছে ইন্নাল হাসানাত ইযহিবুন সাইয়্যাত, নিশ্চয় ন্যাক আমল গুনাহগুলোকে মিটিয়ে দেয়। সূরা হুদ 11 নম্বর সূরা, 114 নম্বর আয়াত। এরপরে হাদিসে বলা আছে ফিতনাতুর রাজুল ফি আহলিহি ওয়া মালিহি ওয়া ওয়ালাদিহি ওয়া জারিহি তুকাফফিরুহা আস-সালাতু ওয়াস-সাওমু ওয়াস-সাদাকাতু। মানুষ যখন পরিবার পরিজন প্রতিবেশী ও ধনসম্পদের কারণে গুনাহ করে ফেলে, তখন সালাত সিয়াম সাদাকা সেই গুনাহগুলোকে মিটিয়ে দেয়। বুখারী 525, মুসলিমে 7450, তিরমিজি 2258। এরকম ভাবে সিয়াম ছোটখাটো গুণাগুলোকে মাফ করে দেয়। এ বিষয়গুলো এখানে অনেকগুলো আলোচনা আছে, আমরা এরপর একটু সামনে চলে যাই। সিয়ামের রমাদান মাসের বিশেষ ফজিলত, রমজান মাসের বিশেষ ফজিলত হচ্ছে যে রমজানের সবচেয়ে বড় ফজিলত হচ্ছে রমজান কোরআনের মাস, কোরআন নাজিলের মাস। সূরা বাকারা 185 নম্বরে বলা হয়েছে শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, রমজান মাস হচ্ছে সেই মাস যে মাসে কোরআন নাযিল হয়েছে। এই রমজান মাসেই রয়েছে লাইলাতুল কদর, ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর, আমি কোরআনকে লাইলাতুল কদরে নাযিল করেছি। এমনি ভাবে এই রাত্রকে বলা হয়েছে লাইলাতুল মুবারাকা, বরকতময় রাত। সূরা দুখানের 3 নম্বর 4 নম্বর আয়াত, গত রাতে যারা বয়ান করেছে পত্রপত্রিকায় বক্তব্য দিয়েছে, তারা কেবল ওই সূরা দিয়ে আয়াত প্রমাণ করেছে যে লাইলাতুল বরাত, লাইলাতুল নিসফ মিন শাবান ইত্যাদি, এবং তারা প্রমাণ করতে চেয়েছে যেটা কোরআনেও আছে। সূরা দুখানের 4 নম্বর আয়াতে তারা দলিল হিসেবে পেশ করেছে, এটা ভুল। কারণ লাইলাতুল মুবারাকা বলতে এখানে লাইলাতুল কদরকে বোঝানো হয়েছে, সবে বরাতকে নয়, এটা পরিষ্কার বিষয়। এরকম ভাবে রমজান মাস তওবার মাস, এ মাসে বেশি করে তওবা করা উচিত, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে ডাকেন, উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাক, আমি তোমার ডাকে সাড়া দেব। তাই এই মাসে বেশি করে তওবা করা দরকার। এটি জিহাদের মাস, রমজান মাস জিহাদের মাস। আপনারা জানেন বদর যুদ্ধের মতো জিহাদ রমজান মাসের 17 তারিখ হয়েছিল, মক্কা বিজয়ের মতো অভিযান রমজান মাসে পরিচালনা করা হয়েছিল। হাদিসে আছে সহিহ বুখারীর 4026 নম্বর হাদিস, ইবনে আব্বাস থেকে বর্ণিত, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গাযা গাযওয়াতুল ফাতহ ফি রমাদান, মক্কা বিজয় গাযওয়াতুল ফাতহ, মক্কা বিজয় অভিযান রমজান মাসে পরিচালনা করেছিলেন। এজন্য জিহাদের নিয়ত রাখা, জিহাদের কাজে অংশগ্রহণ করা, সাহায্য করা, এটা এমন একটা আমল। একজন সাহাবী এসে আল্লাহর রাসূলকে জিজ্ঞেস করি, ইয়া রাসূলুল্লাহ দুল্লানি আলা আমাল ইয়াদুল জিহাদ, আমাকে এমন কোন আমল বলুন যে আমলটা জিহাদের সমতুল্য হয়। কি হয়? আমাকে এমন কোন আমল বলুন যেটা জিহাদের সমতুল্য হয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন? ক্বালা লা আজিদুহু, না আমি এমন কোন আমল পাই না, এমন কোন আমল পাই না যেটা জিহাদের সমতুল্য হতে পারে। সহি বুখারীর 2785 নম্বর হাদিস। তাছাড়া যারা মুজাহিদিন আল্লাহর রাস্তায় জিহাদ করে, কোরআন বলছে আল্লাহ তাআলা তাদের দান এবং মাল জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিয়েছে। আয়াতটা এখানে দেওয়া আছে সূরা তাওবার 111 নম্বর আয়াত, ইন্নাল্লাহ আস্তারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয় আল্লাহ তাআলা মুমিনদের থেকে তাদের জান এবং মাল ক্রয় করে নিয়েছেন। কিসের বিনিময়ে? কিসের বিনিময়ে? এটা আমি বহুবার আলোচনা করেছি, আজকে যেহেতু অনেকে আছেন যারা হয়তো আমাদের আলোচনায় থাকেন না, এই আয়াতটা সবাই পড়ে, নিশ্চয় আল্লাহ তাআলা মুমিনদের দান এবং মাল ক্রয় করে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। চলো নাম লেখাও, যাচ্ছি নিয়ে বের হয়ে যাও, বলে না এরকম। অথচ এরপরেই বলা আছে আল্লাহ তাআলা যাদের দান এবং মাল ক্রয় করলেন জান্নাতের বিনিময়ে তাদের কি করতে হবে, আয়াতটা দেখেন, ইয়াকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউক্তালুন। তারা আল্লাহর রাস্তায় কেতাল করে, যুদ্ধ করে, তারা মারে আর মরে। তারা কি করে? তাহলে বুঝা গেল যে রাস্তায় কি আছে, মারামারি আছে, মারামারিও করতে হবে, মারামারি আছে স্থানে। যাদেরকে ভালো কথায় কাজ হবে না, একজন ডাক্তার যখন দেখে একটা রোগী তার কাছে আসলো, তাকে ঔষধ দেয়, ঔষধে কাজ হচ্ছে না, পরীক্ষা তারা এলো দেখে ক্যান্সার হয়ে গেছে, এখন কি করতে হবে, অপারেশন করতে হবে। অপারেশনের রোগীর মলম দিলে চলবে, অ্যান্টিবায়োটিক দিলে? ডাক্তার বললো বাড়ি যাও, গরু বিক্রি করো, তুমি বিক্রি করো, পয়সা নিয়ে আসো, 2 লাখ টাকা লাগবে, ওপেন সার্জারি হবে। আচ্ছা নিয়ে আসলো, ডাক্তারকে টাকা দিল, এরপরে আবার হুজুরকেও টাকা দিবে খতম করাবার জন্য, সবার কাছে দোয়া যাচ্ছে, ডাক্তারটাকে কাটাছিড়া করলো, অপারেশন রুমে নিয়ে গেল, কেউ তো বললো না ডাক্তার কেন তার অপারেশন রুমে নিয়ে রুগীকে কাটাছিড়া করছে, কেউ বলে নাকি? কারণ সবাই জানে এই দূষিত অংশ, ক্যান্সার যুক্ত অংশ কেটে ফেললে বাকি অংশ বাঁচবে, নইলে বাঁচবে না। ঠিক এরকম ভাবে এই দুনিয়াটা একটা রুম, আগে তো আপনারা বুঝছেন, এখন তো দুনিয়া পুরোটা গেছে মুঠের মধ্যে চলে, আমেরিকার ছেলে চাকরি করে এখানে বসে কথা বলছে, মুহূর্তের মধ্যে যোগাযোগ করা যায়, পুরো দুনিয়াটা একটা মোমেন্টের জন্য একটা ভূখণ্ড। এখানে কোনো ক্যান্সার হলে তাকে চিকিৎসা করতে হবে, প্রথমে তাকে এতক্ষণ যা বললাম তা ঔষধ, সালাত, সওম, হজ, যাকাত, ভালো কথা বলা, আমরুল মারজাহের মুনকার, এগুলো করতে হবে, অ্যান্টিবায়োটিক দিলাম, মলম দিলাম, কোনো কাজ হলো না, এখন কি করতে হবে, বুশ ক্যান্সার হয়ে গেছে, এখন কি করতে হবে, এখন অপারেশন করতে হবে, এটার নাম ইতিহাস, এটার দোষের কিছু নাই। এখন এটা কুফাররা প্রচার করে ইসলামের নামে জঙ্গিবাদ, আর আমাদের দেশে একদল আলেমরাও সেই কুফরদের কথাগুলোকে তোতা পাখির মতো আওড়ায়। এরা জানে না যে কোরআনের কমপক্ষে 500 আয়াত আছে জিহাদ সম্পর্কে, হাজার হাজার হাদিস আছে, আল্লাহর নবী নিজে বদর উহুদ খন্দকের যুদ্ধে নামেন নাই, তাহলে কিসের? যারা জিহাদের বিরোধিতা করে তারা কি কোরআন মানে, হাদিস মানে, কি মানে? তারা কিসের মুসলমান? আমাদের এই সংখ্যার পত্রিকা রমজান যে সংখ্যা বেরোচ্ছে সামনের মাসে পত্রিকা, তো এটা ঠিক কিনবেন, অনেক গুরুত্বপূর্ণ কিছু দেখা আমি দিয়েছি, রমজান উপলক্ষে আরো কিছু মাসা মাসাল আছে, কিছু গুরুত্বপূর্ণ কথাও আছে, যাই এখানে আসে না আবার। যাই হোক, আল্লাহ তাআলা এই যে জান এবং মাল ক্রয় করলেন জান্নাতের বিনিময়ে, কিসের বিনিময়ে? এরা কি করবে? ফায়াত তুলুনা অয়ুক্তালুন, তারা মারবে আর মরবে। এদের জন্য আল্লাহ জান্নাতের গ্যারান্টি দিচ্ছেন কোথায়? ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিল ওয়াল কুরআন, ওয়াদা আছে তাওরাতে, ওয়াদা আছে ইনজিলে, ওয়াদা আছে কিছে। আমি এটা এরকম বলি যে একটা জিনিস বেচা কিনা করতে গেলে 4টা জিনিস লাগে, একজন বিক্রেতা, একজন ক্রেতা, একটা পণ্য, একটা মূল্য, কয়টা জিনিস হলো? এবার আয়াতটা দেখেন, এই আয়াতে আল্লাহ তাআলা বলছেন আল্লাহ ক্রয় করেছেন, ক্রেতা হচ্ছেন কে? ক্রেতা আল্লাহ। তাহলে বিক্রেতা কে? মিনাল মুমিনিন, মুমিনদের থেকে। বিক্রেতা হচ্ছে কে? মুমিন। এবারে কি পণ্যটাকে কি কিনলেন? আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, মুমিনদের জান এবং মাল। কি সেই বিনিময়ে? জান্নাতুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে। ব্যাপার কিনে হয়ে গেল, এটা হস্তান্তর করতে হবে না। হস্তান্তর করার জন্য বাজার দরকার। সেই বাজারটা কি টঙ্গীর মাঠ? সেই বাজারটা কি খ্রিস্টাব্দের মাহফিলের মাঠ, খানকা? কোরআনকে জিজ্ঞেস করেন, কোরআন বলবে ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তারা আল্লাহর রাস্তায় কেতাল করে। কি করে? কেতাল আছে কোরআনে? তাহলে যারা আমাদেরকে কেতাল পার্টি বলে উপহাস করে তাদের ঠিকানা কোথায়? এরা জসীমউদ্দিন রহমানিকে উপহাস করছে না, করছে কাকে? এই কেতালের বিধান দিয়েছেন কে? মুখ সামনে কথা বলো, মাদ্রাসায় পড়েছে, আলেম হয়েছে, তাওহীদের কথা বলে, আর আমাদের মুমিন ভাইদেরকে কাছে কেতাল পাতি, ঠিক আছে? এরা কেতালের কথা বলে, এটা মনে রাখতে হবে। এরকম যারা তুচ্ছ তাচ্ছিল্য করে তারা কাকে তুচ্ছ করছে? আল্লাহ তারা বলছেন ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি, তারা আল্লাহর রাস্তায় কেতাল করছে। তুমি কেতালের বিরুদ্ধে বয়ান দিয়ে সরকারকে খুশি করতে পারবে? ওবামাকে খুশি করতে পারবে? এভাবে খ্রিস্টানদের খুশি করতে পারবে? কিন্তু আল্লাহ এবং আল্লাহর রসুলকে অসন্তুষ্ট করেছে। আমার ওই পত্রিকার সামনে সংখ্যা একটা লেখা আছে, কেন এই বৈষম্য? আপনারা এখানে একটা আয়াত দেখছেন বারবার আসছে, কুতিবা আলাইকুম সিয়াম, ও এখানে আস্তে সামনে আসছে, দেখতে পড়ে আল্লাহ তাআলা তোমাদের উপরে সিয়াম ফরজ করেছেন, কুতিবা আলাইকুম সিয়াম, কুতিবা সিয়াম। পরের পৃষ্ঠা দেখেন, 45 পৃষ্ঠা চার দিকে দেখেন, একইভাবে আছে কুতিবা আলাইকুমুল কিতাল, ঠিক আছে? একই সুরায়, সুরা বাকারার 186 নম্বর আয়াতে বলা আছে কুতিবা আলাইকুমুস সিয়াম, আর ওই সুরা বাকারার 216 নম্বর আয়াতে বলা আছে কুতিবা আলাইকুমুল কিতাল। কুতিবা আলাইকুম এক, কুতিবা আলাইকুম এক, দুটো একই, খালি এক জায়গায় কেতাল, এক জায়গায় কি? এখন দেখেন আমি এখানে লিখে দিয়েছি, এই কুতিবা আলাইকুমুস সিয়াম, এই দুটি আয়াত কুতিবা আলাইকুমুল কিতাল, কুতিবা আলাইকুমুস সিয়াম, একই আয়াত, কোরআনের আয়াত, একই আল্লাহ নাজিল করেছেন, একই নবীর উপর নাজিল হয়েছে, একই কোরআনে নাজিল হয়েছে, একই সূরায় নাজিল হয়েছে, একই শব্দ ব্যবহার করা হয়েছে, কিন্তু একটা শুনলে কেবল গায়ে আগুন জ্বলে, আর একটা শুনলে খুশি লাগে। কুতিবা আলাইকুম সিয়াম যখন আসে ব্যবসায়ীরা খুশি, পেঁয়াজ আর ছোলা আর আদা আর রসুন আর তেল এই কটার দাম বাড়ানো, বেসন দাম দিলে বাড়াই যায়, এরপরে মসজিদ কমিটির কান খারাপ হয়ে যায়, সুললিত কণ্ঠের কোরআনের হাফেজ দরকার, পত্রিকায় বিজ্ঞাপন দিল, ইন্টারভিউ নিচ্ছে, নিল হাফেজ, এরপরে পয়সা উঠে দেবে। আমি এখানে লিখে দিয়েছি পড়বেন, রাস্তার ফকির চেয়ে ওই রাত বেশি ফকির হয়, দেখবেন কিরকম টাকা উঠায়, রাস্তার ভিক্ষুকে এক জায়গায় না পেলে একটা দোষ দেয়, আর এরা আপনাকে কিছু আদায় না করা পর্যন্ত দরকার পারবে না, আপনার সবাই গিয়ে বসে তো বসলো আর উঠবেই না, এরা শিক্ষিত ভিক্ষু, এরা বড়লোক ভিক্ষু, এরা ভিক্ষা করছে কিসের জন্য? এই যে বিষয়গুলো আছে দেখেন, ইমামতি করে পয়সা নেওয়া জায়েজ বলে চোরা মাইকার, আমরা যেহেতু ইসলামের একটা মৌলিক বিষয় জড়িত সাথে, কোরআন শিক্ষা দিয়ে পয়সা নেওয়া জায়েজ বলেছে, কারণ একটা ইসলামের অস্তিত্ব এবং স্থায়িত্ব নির্ভর করে এর উপরে, কাজে এইগুলো ছাড়া যেগুলো ওরকম জরুরি না তার বিনিময়ে পয়সা নেওয়া হারাম। আপনারা হানাফি মাযহাবে কিরকম দেখেন না, ফতোয়া শামি, শেফাউল আলী, ওকেদ মুফতি, তাফসীরে মারিফুল কোরআন ফাউন্ডেশন ছেপেছে, সূরা বাকারার 41 নম্বর তাফসীরে দেখেন পরিষ্কার লেখা আছে যে একেবারে এই কোরআন খতমের বিনিময়ে, অজিফার বিনিময়ে, দোয়ার বিনিময়ে পয়সা নেওয়া হারাম, দেওয়া হারাম, যে নেয় সে হারাম কাজ করে, যে দেয় সে হারাম কাজ করে। ওখানে আরো সুন্দর মজার কথা লেখা আছে, পড়বেন। পারিশ্রমিকের বিনিময়ে যখন কোরআন খতম করলো সে কোনো সওয়াব পায় না, যেহেতু পয়সা উদ্দেশ্য তার। যখন সে নিজেই কোনো সওয়াব পাচ্ছে না, তাহলে মৃত্যু আত্মার প্রতি সে কি বকশিশ করবে? পরিষ্কার লেখা আছে দেখেন, সূরা বাকারার 41 নম্বর আয়াতে তাফসীরে মারফু কোরআন লেখা আছে, ফাউন্ডেশন থেকে কিনে দিয়ে দেখবেন। এরকম ভাবে আপনার এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে। রমজান মাসে আলোচনা করছিলাম যে রমজান মাসে কিছু ফজিলত নিয়ে, যে এখন এটা পছন্দ করে না কি জন্য, যেহেতু এখানে আল্লাহ বলছেন কুতিবা আলাইকুম কেতাল হুয়া কুরহুল লাকুম, তোমাদের উপরে কেতাল ফরজ করা হয়েছে অথচ তোমাদের জন্য তা অপছন্দনীয়। কেন অপছন্দনীয়? এখানে জীবন যাওয়ার আশঙ্কা আছে, কি আছে, ফায়াকতুলুনা ওয়ায়ুক্তালুন, মারে আর কি মরে। মনে রাখতে হবে রমজান মাস জিহাদের মাস, কেতালের মাস। সাত নম্বর দেওয়া আছে, রমজান মাস কখনো 30 হয় কখনো 29 হয়, এতে আপনার সওয়াব কমবে না। অনেক বলে একটা রোজা পাইলাম না, সওয়াবটা কমে গেল, এটা অন্যায়। হাদিসে বলা আছে শাহরানে লা ইয়ানকুসানে, দুইটা মাস কখনো কম হয় না, অর্থাৎ সওয়াব কম হবে না। সে দুইটা মাস কি কি? শাহরা ঈদিন ঈদ রমাদান যুলহিজ্জা, রমজান ঈদের মাস এবং যুলহজ মাস, এই দুইটা মাস কখনো কম হবে না। তার মানে কি? নেকি কম হবে না, অর্থাৎ 30 দিনের জন্য যে সওয়াব আল্লাহ বরাদ্দ করেছেন 29 হলো কি হবে, সে একই সওয়াব পাওয়া যাবে, এজন্য কোনো ব্যস কম হবে না। এবারে আমরা আলোচনা করব কাইফা নাস্তাকবিলু রমাদান, রমজানকে আমরা কিভাবে বরণ করব। পয়লা বৈশাখের বরণ না, বা রমজানকে আমরা ইস্তেকবাল করব কিভাবে, জিনিসপত্র দাম বাড়াই দিয়া, ভালো হাফেজ রেখে, কোরআন খতমের আয়োজন করে, আর নিজের মেয়েদেরকে মার্কেটিং করার জন্য আগের থেকে পয়সা পাতি দিয়ে এরকম, আর নিজের টেলিভিশনের সামনে বসে থেকে খেয়াল রাখতে হবে কাইফা নাস্তাকবিলু রমাদান, আমরা রমজানকে কিভাবে ইস্তেকবাল করব, কিভাবে তাকে স্বাগত জানাবো। প্রথমে আছে সিয়াম, প্রথম কাজ হচ্ছে রমজানকে ইস্তেকবাল করা, মানে সিয়াম ঠিকমতো পালন করা। রমজান মাসে সিয়াম রাখলো না, ইফতার মাহফিল দিল, সিয়ামের খবর নেই, ইফতার পার্টি দেয়, এটা রাজনৈতিক ইস্যু হয়ে গেছে একটা, ইফতার পার্টি দেওয়া। অনেক সময় যখন রাজনৈতিক প্রোগ্রাম নিষেধাজ্ঞা দাঁড়িয়ে থাকে তখন এটা আরো বেশি ব্যবহার হয়, ইফতার মাহফিল দিয়ে তখন কি করা হয়, জায়েজ করা হয়, যেটা আপনারা দেখেছেন গত ওই যে কোন সময় জন্য তত্ত্বাবধায়ক সময়, তো এটা করা যাবে না, সাওম রাখতে হবে, দলিলগুলো আগে আলোচনা হয়ে গেছে। দুই নম্বর হচ্ছে কিয়ামুল লাইল, রাত্রি জাগরণ করা, রাতের বেলা ইবাদত করা, হাদিসগুলো আগে আলোচনা হয়েছে। তিন নম্বর আছে কিয়ামুল লাইল তারাবি, তারাবি যেটা আমরা পড়ি এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইন্নাল্লাহ তাবারাকা তাআলা ফরাদ সিয়াম রমাদান, আল্লাহ তাআলা তোমাদের উপর রমজানের সিয়াম ফরজ করেছেন, ওয়াসানান্তু লাকুম কিয়াম, আর আমি তোমাদের জন্য রাত্রি জাগরণকে সুন্নাত করে দিয়েছি। তো রাতে জাগরণ আল্লাহ রাসূলের সুন্নাহ, রাত্রি জাগরণ করা, কিয়ামুল লাইল করা। এখন কিয়ামুল লাইল বলতে কি বোঝায় আর তারাবি বলতে কি বোঝায়, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, আমরা এখানে একটু পরে আলোচনায় আসতেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খরাজা লাইলাতান মিন জাওফিল লাইলে ফাসাল্লা ফিল মসজিদ ফাসাল্লা রিজাল বিসালাতিহি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার গভীর রাতে মসজিদে গেলেন এবং তিনি সালাতে দাঁড়িয়ে গেলেন, সাথে কিছু লোকেরা সালাত আদায় করলো, সকালবেলা তারা বলাবলি করলো যে গভীর রাতে আমরা আল্লাহ রাসূলের সাথে সালাত আদায় করেছি, তো যা হওয়ার তাই হলো। পরের রাতে কিছু লোক বেশি আসলো, পরের রাত্রে আরো খবর ছড়াই পড়লো, তৃতীয় রাত্রে লোক হলো, চতুর্থ রাত্রে লোক হলো, চতুর্থ রাত্রে এত লোক হলো যে আজাজ আল মাসজিদু আন আহলিহি, এত লোক হলো মসজিদে আর ধারণ ক্ষমতা বাইরে চলে গেল। সাতটা খরাজা সালাত, এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি আর বের হলেন না, খরাজা সালাত সুবহে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি একেবারে ফজরে বের হলেন, আর আগে আসেন নাই আর। ফালাম্মা কদা আল ফজর, ফজরের সালাত যখন শেষ হয়ে গেল, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকবাল আলান নাস, মানুষের দিকে ফিরে বসলেন, মুখোমুখি হলেন, ফাতাশ শাহাদা, প্রথমে শাহাদা দিলেন। এটা নিয়ম, আপনারা খেয়াল রাখবেন, যে কোনো আলোচনা মজলিসের শুরুতে একটা খুতবা পাবেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আম্মা বা'দু, ফা ইন্না আসদাকাল হাদীসি কিতাবুল্লাহ ওয়া আহসানা হাদী হাদী মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া খায়রুল উমুরি আওয়াজিমুহা ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা, ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। এটা আল্লাহর নবী বলছেন, খুতবাতুল হাদীস পড়ায় থাকে, খুতবাতুল। দেখেন এখানে আল্লাহর রাসূল খুতবা দিচ্ছেন, ফজরের পরে বললেন, খুতবা দিচ্ছেন, বলছেন, আম্মা বা'দ, ফা ইন্নী লাম ইয়াখফা আলাইয়া মাকানাকুম, তোমরা যে রাতের বেলায় মসজিদে এসে ভিড় করেছ আমার কাছে এটা অজানা ছিল না, ওয়ালাকিন্নী খাশীতু আন তুফতারাদা আলাইকুম, আমি ভয় পেয়েছি যে তোমাদের উপরে ফরজ করে দেওয়া হয় কেন, তোমরা আগ্রহ করে পড়ছো, তা আল্লাহ তাআলা তোমাদের আগ্রহের প্রতি স্বাগত জানিয়ে ফরজ করে দিবেন, ফাতাজিজু আনহা, অথচ তোমরা তখন এটা অক্ষম পারবে না। আল্লাহ রাসূল সাল্লাম এরপরে মারা গেলেন, কিন্তু বিষয়টা এরকম রয়ে গেল, আর এরকম তারাবি নিয়মিত পড়া হতো না। পরে হাদিসটা এরকম দেখেন, হাদিসটা বুখারীর 1885 নম্বর হাদিস। পরে হাদিসটা দেখেন, আব্দুর রহমান আব্দুল কারি থেকে বর্ণিত, তিনি বলেন, ফারাজতু মা উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু যায়লাতান ফি রমাদান ইলা মসজিদ, উমর বিন খাত্তাবের সঙ্গে আমি এক রাতে মসজিদের কাজ দিয়ে যাচ্ছি বা মসজিদে বের হলাম, ফাইদান নাস আওজাউন মুতাফাররিকুন ইউসাল্লি রাজুল লিনাফসি ওয়া ইউসাল্লি রাজুল ফায়ুসাল্লি বিসালাতি, এই এক জায়গায় একজন, আরেক জায়গায় পাঁচজন, আরেক জায়গায় দশজন, এরকম ছোট ছোট জামাতে এই সালাতুল লাইল বা কিয়ামুল লাইল বা তারাবি বলেন যেটা এটা আদায় করছে। সকাল ওমর, তখন ওমর বললেন, ইন্নি আরা লাউ জামাতু হাউলাই আলা কারিন ওয়াহিদিন লাকান আনফাল, এই যে ছোট ছোট জামাতে সালাত আদায় করছে, আমার মনে চায় যে আমি যদি সবাইকে একটা ইমামের পিছনে এক জামাত করে দিই তাহলে বোধহয় ভালো হবে। সুম্মা আজামা, এবং এরপর তিনি চূড়ান্ত সিদ্ধান্ত নিলেন, জামাআহুম আলা উবাই ইবনে কাব, তাদেরকে উবাই ইবনে কাবের পিছনে জমা করে দিলেন। উবাই ইবনে কাব একজন বড় সাহাবী, যিনি আগের কিতাবেরও এলেম ছিল তার কাছে এবং কোরআনের এলেম ছিল, হাফেজ ছিল, তো ওনার পিছনে সবাইকে এক করে দিলেন, এখন জামাত হচ্ছে। সুম্মা খারাজতু মাহু লাইলাতান উখরা, হাদিসের বর্ণনাকারী আব্দুর রহমান বলেন, আমি এরপরে আরেক রাতে ওমর বিন খাত্তাবের সঙ্গে ওখান দিয়ে যাচ্ছিলাম, ওয়ান্নাসু ইউসাল্লুনা বিসসালাতি ক্বারিহিম, সবাই একসাথে এক ইমামের পিছনে সালাত আদায় করছে। কালা ওমর, তখন ওমর বললেন, নিয়মাতুল বিদআতু হাদিহি, এটা একটা সুন্দর বিদআত, এই তো পাওয়া গেল বিদআত, ভালো বিদআত। বেদাতিরা কান পেতে থাকে, এমনি হাদিস পড়তে না পারলে হবে, এই হাদিস ঠিকই তারা জানে। এই যে ওমর বলল, নিয়মাতুল বিদআত হাদিহা, খুব সুন্দর বিদআত, এই তো বিদআত, দুই রকমের দলিল পাওয়া গেল, বিদআত কিছু খারাপ কিছু ভালো, সবগুলো খারাপ না। দরজা খুলে গেল, আমি এটা জবাব করে দিচ্ছি ইনশাআল্লাহ। এরপরে বললেন, ওয়াল্লাতি ইয়ানামুন আনহা আফদালু মিনাল্লাতি ইয়াকুমুনা, বললেন যে এখন যারা কেয়ামুল লাইল করছে এদের চেয়ে তারা ঘুমাচ্ছে তারা ভালো, কারণ তারা শেষ রাতে পড়বে, শেষ রাতে পড়াটা ভালো। বকান আন্নাস ইয়াকুমুন আফদালহু, তখন লোকেরা আউয়াল টাইম পড়ত। এখান থেকে আমরা একটা জিনিস জানলাম, যে কেয়ামুল লাইল বা তারাবি আউয়াল রাতে এসার পরে পড়া যাবে, শেষ রাতেও পড়া যাবে, শেষ রাতে পড়া ভালো, তাই বলে না যায় না। আমাদের অনেকেই আবার এটা নিয়ে খুব বাড়াবাড়ি শুরু করে দিয়েছে, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ রাতে পড়েছেন, তাহলে তারাবি এই দেশার পরে পরে পাইল কোথায়। দেখেন আপনারা খামাখা কিছু জিনিসকে বাড়াবাড়ি করে মূল জিনিস থেকে আপনারা সরে যান। আমরা বলি যে প্রথমে তাওহীদের দাওয়াত পেশ করেন, এই জাতি এখন পর্যন্ত ইসলামের পরিচয় জানে না, সহিহ আকীদা জানে না, আপনারা শুরু করেন তারাবি আউয়াল রাতে পড়ে শেষ রাতে পড়বে, শেষ রাতে পড়া উত্তম বোঝা গেল হাদিস থেকে, কিন্তু আউয়াল আউয়াল রাতে পড়া যাবে তা বোঝা গেল। এখন বলবেন এটা তো ওমর বিন খাত্তাবের কথা, আরে ভাই ওমর বিন খাত্তাব খোলাফায়ে রাশেদার একজন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খোলাফায়ে রাশিদিনাল মাহদিয়িনা আবদু আলাইহা বিন নওয়াজিল, তোমরা আমার সুন্নাকে শক্তভাবে ধরো আর আমার খোলাফায়ে রাশেদার সুন্নাকে ধরো, দাঁত দিয়ে কামড়াই ধরো, মারি দাঁত দিয়ে। তাছাড়া সাহাবায়ে কেরামরা তাদের আমল করছেন, তাদের বিষয়টা ফলাই দেওয়ার মতো না, দলিল আছে এখানে, এইটা নিয়ে বাড়াবাড়িতে লাভ নাই। আপনারা আগে তাওহীদের দাওয়াত পেশ করেন, আমি বলি না একজন লোক রাস্তা থেকে মেয়ে লোক ধরে নিয়ে আসছে, এনে তাকে উজু করায়, গোসল করায়, হাত মোজা পরায়, পা মোজা পরায়, বোরকা পরায়, একেবারে কোরআন পড়ায়, নামাজ পড়ায়, সব পড়ায়, কঠোর শরিয়ার আইন মেনে চলে, বা বিয়ে করে নেয়, কি করে নেয়, বিয়ে করে নেয়। কিন্তু এখন এই যে কঠোর শরিয়া পালন করছে, কোনো সব আছে না হারামের গুণে করছে, আগে কি করতে হবে, বিয়ে করতে হবে। আল্লাহ বলেন আগে উদখুলু ফিস সিলমে কাফাতান, ইসলামে পুরোপুরি দাখিল হও। এরা মসজিদে গিয়ে আল্লাহর হুকুম মানে সালাত পড়ে, ব্যাংকে গেলে আল্লাহর হুকুম মানে, আল্লাহ বলেন শুধু হারামের কাছে বাধ্য হচ্ছে, তাকে আওয়াজ দিতে নাই। আল্লাহ বলেন জেনার বিচার হারাম, এটা লাইসেন্স থাকলে হালাল। আল্লাহ বলেন চোরে হাত কাটো, বাবার আইন মধ্য দিকে বাবার আইনটা। আল্লাহ বলছেন সম্পত্তি আইনে ছেলেদেরকে ডবল দাও, মেয়েদেরকে অর্ধেক দাও, আরে এটা আল্লাহ তারা মানুষকে ছড়াইলো। কত কাহিনী, শয়তান আল্লাহর হুকুম কয়টা অমান্য করেছিল, আর আমাদের মাশাআল্লাহ নেতারা কয়টা অমান্য করেছে। শয়তান তো আদমের সঙ্গে বলছিল যে আল্লাহ আমি তো আদমের চেয়ে ভালো, আর এরা তো সে আদবটা দেখায় না, এরা ডাইরেক্ট বলে পর্দার বিধান দিয়ে নারীদেরকে 500 বছর পিছনে নিয়ে গেলা হচ্ছে। পর্দার বিধান দিয়েছেন কে? ওরা পরিষ্কার বলা আছে, অকার নাকি বুয়ুতে গুণ না, মেয়ে লোকদেরকে বলো তারা ঘরে অবস্থান করে, এ হুকুমটা কার? এরকম চোরে হাত কাটা বিধান দিয়েছেন কে? মদ হারাম করেছেন কে? লাইসেন্স হালাল করছে কারা? সুদ হারাম করছেন কে? লাইসেন্স হালাল করছে কারা? এরকম ভাবে আরো কথা বলবো, অনেক বিধান আছে এরকম। আর আল্লাহ আরেকে ঠকিয়েছে, হ্যাঁ জামার আস্তিন কিনে ফেলতেছে, এরপরও মুসলমান, এরপরও কি? আমাদের শিখতে হবে, পড়াশোনা মাত্র শুরু করেছেন, হ্যাঁ সব রকম ছাত্র আছেন এখানে, পড়াশোনা তো আমি একটু পালাইবেন না বুঝছেন, হ্যাঁ খেয়াল রাখবেন, মাত্র ভর্তি হইলেন, একটা ক্লাস শুরু হলো, অনেক এলেম আছে ইনশাআল্লাহ, 40টা ক্লাস যদি আমরা করি ইনশাআল্লাহ দেখবেন ইসলামের যে জ্ঞান গুলো আছে মৌলিক জ্ঞান গুলো জেনে যাবেন ইনশাআল্লাহ। আমরা আমাদের মেহনত করতে পারবো, এরকম একটা কিতাব আপনাদেরকে হাতে তুলে দিতে পারবো, ক্লাস করাতে পারবো, কিন্তু আপনাদেরও সহযোগিতা প্রয়োজন আছে। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।